الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. الله فقبل العالمين السمست قصمصة صلاة وسلام نازل في نبي محمد صلى الله عليه وسلم. আজকে তফসিল করব সূরা হুজরাত থেকে। সূরা হুজরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনে নাযিল হয়েছে। এতে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে এর আয়াতগুলি লম্বা, পক্ষান্তরে মক্কি সূরাগুলির আয়াতগুলি খুব ছোট ছোট। এটা একটা বাহ্যিক লক্ষণ, দেখলে অনেক সময় বুঝতে পারবেন যে ছোট ছোট আয়াতগুলি এই সূরায় রয়েছে, তার মানে এই সূরা মক্কি সূরা। এটা হচ্ছে বাহ্যিক লক্ষণ মক্কি এবং মদিনী সূরার পার্থক্য সম্পর্কে। আভ্যন্তরীণ দিক থেকে, অর্থের দিক থেকে পার্থক্য হচ্ছে যে মদিনার জীবনে যেসব সূরা নাজিল হয়েছে সেগুলিতে আহকাম, বিধিবিধান, মাসলা মাসাইলের কথা উল্লেখ করা হয়েছে বা ঘটনাবলীর কথা উল্লেখ করা হয়েছে। পক্ষান্তরে মক্কি জীবনে আকীদার বিষয়গুলি, তৌহিদের বিষয়গুলি, পরকালের বিষয়গুলি, যেগুলি ইমান বিশ্বাসের বিষয়, সেগুলিকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তো এই সূরা নাম হচ্ছে সূরা হুজরাত, একটি শব্দ আল হুজরাত এই সূরার একটি আয়াতে উল্লেখিত হয়েছে, যে শব্দটিকে নিয়ে এই সূরা নামকরণ হয়েছে সূরাতুল হুজরাত। ইন্নাল্লাযীনা ইউনাদূনাকা মিন ওয়ারাইল হুজরাত। হুজরাত হুজরাতুনের বহুবচন বা জামা। হুজরা মানে কে বলতে পারেন? হ্যাঁ, ঘর, বাইত মানে ঘর। হুজরা মানে কক্ষ। হ্যাঁ, হুজরা মানে হচ্ছে গোরফা, হুজরা মানে হচ্ছে রুম, একটা ঘর, বাড়ির একটা কক্ষকে হুজরা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়িগুলি ছিল বিবিদের, এক একটি করে কক্ষ ছিল এক বিবির বাড়ি, আর লম্বা লাইন ধরে ঘরগুলি বা কক্ষগুলি ছিল মসজিদ নবীর। মসজিদ নবীর কিবলা কোন দিকে বলেন দেখি? কিবলা হচ্ছে দক্ষিণ দিকে, মানে দক্ষিণ দিকে মক্কার মদিনা থেকে নামাজ পড়ছেন, তাই না? মক্কা মদিনা থেকে দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে যদি কিবলা হয় তাহলে যখন নামাজে মসজিদ নবীতে দাঁড়াবেন তখন ডান হাত আপনার কোন দিকে হবে? পশ্চিম দিকে। হ্যাঁ, ঠিক বলেছেন। আর বাম হাত আপনার বাম দিক কোন দিকে হবে? পূর্ব দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের যে কক্ষগুলি ছিল সেগুলি পূর্ব দিকে ছিল, মসজিদের সাথেই লাগা পূর্ব দিকে ছিল। আর প্রত্যেকটা কক্ষের বা প্রত্যেকটা বিবির বাড়ির দরজাগুলি খোলা ছিল মসজিদের দিকে, মদিনার দিকে। রুম থেকে বেরোলে মসজিদ, রুম থেকে বের হইলে মসজিদ, এই রুম থেকে বেরোলে মসজিদ। তার একটি কক্ষ শুধু এখন আসল অবস্থায় আছে, সেটা হচ্ছে মায়েসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষ, হুজরা। যেটি যে হুজরায়, যে কক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে এবং যে কক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে তার দাফন হয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আছে, সেটা কার কক্ষ? কার রুম? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুম। আর ওই লাইনে বাকি গলি ছিল পূর্ব দিকে, যে দিকটা আজকাল বর্তমান মহিলা সেকশন, মহিলা মুসাল্লা। বাম দিকে মহিলা মুসাল্লা কিন্তু বেড়া দিয়ে ঘেরা আছে, তাই না? আজকাল যারা গিয়েছেন, তো ওই দিকটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয় জন বিবির এক এক করে কক্ষ লাইন ধরে, আর প্রত্যেকটার দরজা মসজিদের দিকে ছিল, যাতে মসজিদে আসতে সুবিধা হয়। ঘর থেকে বেরোলে মসজিদে আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর জন্য, দিন শেখানোর জন্য, দিনে নামাজ দেওয়ার জন্য। তো আয়াতের তাফসীর আসছে যে আয়াতে হুজরার কথা, কক্ষের কথা এই জন্য উল্লেখ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিবির কক্ষে ছিলেন, মানে বাড়িতে ছিলেন, এমন সময় কিছু বেদুইন অসভ্যরা নতুন মুসলিম হয়েছে, কিন্তু এখনো সভ্যতা শিখেনি বেদুইন যাযাবর যারা, এখনো অনেকে সভ্যতা জানে না যারা মরুভূমিতে বাস করে। তাদের অনেকের বাড়িঘর ছিল, ইদানি হয়তো বাড়িঘর কিছু তৈরি হয়েছে তাদের, কিন্তু তাদের আসল জীবন হচ্ছে তাঁবুর জীবন, টেন্টে। তাঁবুতে তারা বসবাস করে, বকরি চড়ায়, উঁট চড়ায়, দুধ পান করে, বকরি উঁটের গোস্ত খায়। তারপরে ওখানকার যখন ঘাস শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, আবার কোথাও পানির সন্ধানে, ঘাসের সন্ধানে চললো, আবার 25-50-100 কিলোমিটার 200 কিলোমিটার গিয়ে আবার কোথাও ঘাস পাত পেল, পানি পেল, ওখানে অবস্থান করলো কিছুদিন, যতদিন ওখানে পানি ঘাস আছে আবার থাকলো, আবার ওখান থেকে চলে গেল। এদেরকে বলা হয় আরব বা বেদুইন বলা হয়। আল্লাহ তাদের কথা ঈশ্বরাতে উল্লেখ করেছেন, আল্লাহ তিল আরব আমন না, ওদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তারা যেহেতু শহরে থাকতো না বা মানুষের যেখানে জনবস্তি আছে, আবাদি আছে, সেখানে থাকতো না, আর মানুষের সাথে মানুষের না মিশলে সভ্যতা শিখে না, কেমন করে কথা বলতে হয়, কেমন করে আদব কায়দা রক্ষা করতে হয়, কিভাবে দেখা সাক্ষাৎ করতে হয়, এসব বুঝে না। কোন এক সময় যখন আসরের মাঝখানে দুপুরবেলা, এই সময়টা হচ্ছে বিশ্রামের সময়, আরবিতে দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে যে শোয়া হয় বা ঘুমানো হয় সেটা তাইলুলা বলা হয়। দিনে ঘুমানোকে মানে দুপুরবেলা বিশেষ করে খাওয়া দাওয়ার পরে একে তাইলুলা বলা হয়, তালা কেইলো কেইলুলা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামে ছিলেন ওই সময়, এই সময়টি বিশ্রামের সময়। আজকালকার অনেক অসভ্য বুঝে না, দুপুর দুটো আড়াইটা পৌনে তিনটায় টেলিফোন করতে থাকে, যে কোনো সময় টেলিফোন আসে, কোন মশলা জানতে হবে, যে কোনো সময় হোক না কেন, আপনার কি তাতে, আমাকে জানতে হবে, তাই না? এই হল এক ধরনের অসভ্য আজকাল আছে মানুষ, বুঝে না, রাত 11টা 12টা 2টো যে কোনো সময় টেলিফোন। আমরা যদি টেলিফোন সাইলেন্ট না রাখি তা আমাদের ঘুমিয়ে দিবে না, সকালে ফজর পর শুরু, যে যখন জেগে থাকে মনে করছে এটাই টাইম আমার, যে যখন জেগে থাকে তার টাইম ওটা, যারা একটা ডিউটিতে দুপুরবার জেগে আছে সুতরাং ওই দুটো আড়াইটার সময় টেলিফোন করছে, যারা সকাল ফজর পর ডিউটি শুরু করে দিয়েছে মনে করছে এটা তো আমার টাইম, এটা জেগে থাকা সুতরাং সেই করে জেগে আছে, হ্যাঁ টেলিফোন করতে থাকে। আমরা আরব শেখদের আমাদের সাথে বড় যাদের যারা, তাদেরকে টেলিফোন করলে আমরা আসর থেকে মাগরিবের মাঝে টেলিফোন করি, আর যারা আবার একটানা ডিউটি করে আসে ওরা আসর পর ঘুমায়, অনেকে বড় বড় কাজীরা এখানে শেখেরা অনেক সময় আসর পর ঘুমায়, কারণ ওরা ডিউটি করে সকাল থেকে ডিউটি করে আসে আসরকে আড়াইটা পর্যন্ত, ওদেরকে মাগরিব থেকে এসার মধ্যে টেলিফোন করি, এসার পরে নয়, নয়টার পরে তো নয়, তারপরেও আমি টেলিফোন 10টা পর্যন্ত উঠাই, 10টার পরে যারা টেলিফোন করেন তাদের টেলিফোন সাইলেন্ট থাকে, সামনে থাকলেও হয়তো অনেক সময় উঠাই না, আর সামনেও থাকে না টেলিফোন। আমাদের এক শেখ ছিলেন এখানে, ভালো আলেম, দমনে এখনো আছেন, ভালো আলেম, উনি টেলিফোন ওই আসর থেকে মাগরে উঠান আর বাকি সময়টা লাইব্রেরিতে পড়ে থাকে, ওনার মোবাইল ওনার লাইব্রেরিতে পড়ে থাকে, যদি 24 ঘন্টা টেলিফোনে আসতে থাকে আর উঠাইতে থাকে তো পড়াশোনা কেউ করতে পারবে, আর যে ব্যক্তি পড়াশোনা না করতে পারবে শুধু দিতে থাকবে, যেটুকু আছে ওইটুকু দিতে থাকবে আর পড়াশোনা করতে পারলো না, তার অবস্থা হচ্ছে মোমবাতির মতো, মোমবাতির মতো, মোমবাতি কি হয় যতটা আছে অতটাই তো, আর তো বাড়ছে না, আর জ্বালিয়ে দিয়েছেন সুতরাং কমতে আছে। তো সবসময় যদি টেলিফোনই করতে থাকেন, পড়ার সময়ই না দেন, হ্যাঁ তাহলে কেমন হবে, মোমবাতির মতো অবস্থা হবে। তো যাই হোক, আজকালও যদি এরকম কিছু অসভ্য থাকে, টাইমটেবিল কিছুই বুঝে না, নিজের বুঝে না অন্যের বুঝে, ওর প্রয়োজন মেটাতে চায় শুধু, তাহলে তখন থাকা স্বাভাবিক। তো জোহর আসরে মাঝখানে এসে আর তারপরে বাইরে থেকে ডাক দিচ্ছে, অপেক্ষা করুন যখন বেরিয়ে আসছে কথা বলো, মসজিদে বসো বেরিয়ে আসছে কথা বলো না, বাইরে থেকে ডাক দিচ্ছে, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, কখনো এলেই না, বেরিয়ে আসেন, আসেন আমরা অপেক্ষা আছি বাইরে, এরকম অসভ্য ভাষায় তারা কথা বলেছিল। আল্লাহ পাক তার পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল করে, ইন্নাল্লাযীনা ইউনাদুনা কা মিন ওয়ারাইল হুজুরাত, যারা এই কক্ষের বাইরে থেকে হে নবী আপনাকে ডাক দিয়ে থাকে, আকসার হুম লা ইয়াকুলুন, এদের অধিকাংশ নির্বোধ, অধিকাংশ বেকুফ, লা ইয়াকুলুন বলেছেন এদেরকে, দৈবিক অংশ হচ্ছে নির্বোধ, অবুঝ যেটা। যাই হোক, এটা পরে আসছে, কিন্তু নামকরণ হয়েছে সূরা হুজুরাত, সেজন্য আজকে তর্জমা বললাম। আল্লাহ পাক রব্বুল আলমিন এই সূরায় কিছু সামাজিক দিক নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে এই সূরা হুজুরাত বিষয়বস্তু হচ্ছে সামাজিক যে সম্পর্ক হইতে হবে, সামাজিক সম্পর্ক বুঝতে পারছেন, সমাজের সম্পর্ক। এক হচ্ছে পারিবারিক সম্পর্ক, এক হচ্ছে ব্যক্তি জীবন, ধর্মের ক্ষেত্রে একটা হচ্ছে ব্যক্তি জীবন, একটা হচ্ছে পারিবারিক জীবন, পারিবারিক সম্পর্ক, স্বামীর স্ত্রীর সাথে সম্পর্ক, ছেলে মেয়েদের বাবা মায়ের সাথে সম্পর্ক, বাবা মায়ের ছেলে মেয়েদের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। একটা হচ্ছে সামাজিক সম্পর্ক, একটা সমাজ, একটা গ্রাম, একটা বংশ আছে, তাদের একে অপরের সাথে সম্পর্ক কেমন করে উন্নত করা যায় সম্পর্ক, আর কি কাজ করলে, কি ধরনের কথা বললে এই সম্পর্ক অবনতি ঘটে, এসব কথা জানতে হবে একজন মুসলিমকে। এসব দিক নির্দেশনা আছে, এর সাথে রাষ্ট্রনীতির ক্ষেত্রেও দিক নির্দেশনা আছে, কারণ এই ইসলামী সমাজ গঠনের মাধ্যমে তখন ইসলামী রাষ্ট্রনীতি কায়েম হবে। তো এইসব দিক নির্দেশনা আছে, যেসব আলোচনা আসছে তখন সেই সব জিনিসগুলো এক একটা করে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ ফাকরাবুল আলমিন প্রথম যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে না বাড়া, এই বিষয়টি। এটা আকীদার বিষয়, ইবাদতের বিষয় আর আখলাক চরিত্রের বিষয়। আল্লাহ পাক এরশাদ করেছেন এই সূরা প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে মুমিন লোকেরা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বেড়ে যেও না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বেড়ে যেও না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহর ভয়ের কথা আল্লাহ পাক বহু আয়াতে উল্লেখ করেছেন, কারণ আল্লাহ পাকের ভয় থাকলেই আপনি ভুল কাজ করবেন না, আল্লাহর আগে বাড়বেন না, তার রাসূলের আগে বাড়বেন না। আল্লাহ পাকের ভয় থাকলেই আপনি কোরআন সুন্নাহকে মজবুত করে ফেলবেন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে। আল্লাহ আগে ভয় করলেই মানুষের উপর জুলুম করবেন না আপনি, আল্লাহর ভয় থাকলেই আপনি কারো হক নষ্ট করবেন না আপনি, প্রত্যেকের হক যেভাবে আদায় করতে হয় আদায় করবেন। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ পাক সবকিছু শোনেন এবং সবকিছু জানেন, সামি সবকিছু শোনেন আর আলিম সবকিছু জানেন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বেড়ো না বা বেড়ে যেও না, এর অর্থ কি, কিভাবে আল্লাহ এবং রাসূলের আগে বাড়ে, এর বিভিন্ন অবস্থা হইতে পারে, বিভিন্ন ধরন হইতে পারে। দেখি আপনাদের কতটা বিদ্যা, এ সম্পর্কে চিন্তা করে কি বলুন তো, আল্লাহ এবং রাসূলের আগে বাড়ার একটা ধরন, হ্যাঁ, ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, আগে বিশ্বাস, বিশ্বাসের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে যেও না। আল্লাহ পাক যেসব বিশ্বাস করতে বলেছেন সেসব বিশ্বাস করো, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বিশ্বাস করতে বলেছেন, যেসব বিষয়ের প্রতি ঈমান নিয়ে আসতে বলেছেন, সেগুলো হচ্ছে আকীদা, বিশ্বাস, সহি আকীদা। আর যেগুলি আল্লাহ বিশ্বাস করতে বলেনি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে বলেননি, এইরকম যদি কেউ বিশ্বাস রাখে সেসব আকীদার নাম হচ্ছে আকীদায় বাতিলা, ভ্রান্ত আকীদা, বাতিল আকীদা। আল্লাহর আগে বেড়ে যাওয়া, আল্লাহ রসুলের আগে বেড়ে যাওয়া, যা বিশ্বাস করতে আল্লাহ পাক বলেন, তার রসুল বলেন, তা বিশ্বাস করা আকীদার ক্ষেত্রে, আল্লাহ এবং তার রসুলের আগে বেড়ে যাওয়া। যেমন ধর্মীয় বিশ্বাস কিছু আছে, তার একটা ধরন হচ্ছে ধর্মীয় বিশ্বাস, ধর্মের নামে বিশ্বাস, আল্লাহ পাক যা বিশ্বাস করতে বলেছেন, তার রসুল যা বিশ্বাস করতে বলেছেন, বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক বলেছেন আসমান জমিনে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে কি, জানে না, তাহলে বিশ্বাস করতে সহি আকীদা হচ্ছে আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের কথা জানে না, তাই না? আল্লাহ পাক ছাড়া কেউ অসাধারণ ভাবে দিতে পারে, গায়েব থেকে দিতে পারে না, উদ্ধার করতে পারে, আপনি নদীতে ডুবছেন বা আপনি আগুনে ফেসে গেছেন আর কেউ আপনাকে দেখেনি, উদ্ধার করতে পারে, দূর থেকে ডাক দিলে উদ্ধার করতে পারে, হয় না। চোখে যারা দেখছে তাদেরও একটা সীমিত ক্ষমতা আছে, ওই সীমিত ক্ষমতায় যদি উদ্ধার করতে পারে ভালো কথা, না হলে পারল না হয়তো, দেখতে থেকে গেল উদ্ধার করতে পারল না, হয় না অনেক সময়? কিন্তু আল্লাহ ফাক রব্বুল আলামিন ইচ্ছা করলে যে কোনো অবস্থায় পারে। কিন্তু এই আকীদা যদি কেউ রাখে আল্লাহ ছাড়া অন্য কারো সম্পর্কে, বড় বড় ওলিয়া ওলিয়া আছে, গোস কুতুব আছে, যারা আপনার যে কোনো বিপদের কাছে আসে। যোদ্ধা হাজি সাহেব আসছিলেন আর যোদ্ধার কাছাকাছি এসছে লোহিত সাগরে বা ভারত মহাসাগরে, সেই সময় ঝড় তুফান উঠল আর পানির জাহাজ তখন হাজির আসতো ভারত উপমহাদেশ থেকে, ডুবতে শুরু হইল, এই জাহাজ ডুবে যাবে, কান্না হাহাকার অবস্থা, চিৎকার কান্নার। সেই সময় আল্লাহর এক ওলি আসল আর এসে দিল ধাক্কা, যেমন ধাক্কা দিল, ধাক্কা দিয়ে ভারত ভারত মহাসাগর থেকে একেবারে লোহিত সাগরে, আর লোহিত সাগর থেকে আবার জিদ্দার, হ্যাঁ, বন্দরে লাগিয়ে দিল এসে। এটা কাল্পনিক কথা বলছি না, বিদাতিদের কিতাব আছে, বিদাতের কিতাব আছে, ওই পীরের নাম পর্যন্ত আছে। এক কিচ্ছা গড়েছে এমদাদুল্লাহ মহাজের মক্কি সম্পর্কে, হাজি এমদাদুল্লাহ সম্পর্কে, আর এক কিচ্ছা গড়েছে রশিদ আহমদ গাঙ্গুহী সম্পর্কে, এসব কিচ্ছা তাদের সম্পর্কে আছে। যেই ব্যক্তি বলবে যে এইভাবে উদ্ধার করতে পারে, ঝড় তুফানে জাহাজ ডুবতে যাচ্ছে ভারত মহাসাগরে, কেউ খোঁজ খবর রাখে না যে কোনখানে কি হচ্ছে না হচ্ছে, তখন না মোবাইলের যুগ ছিল যে খবর আসছে, আর খবরও জানলো আবার গেল, তারপরে ধাক্কা দিতে গিয়ে যুদ্ধে পৌঁছে দিল, কিন্তু ধাক্কা দেওয়ার পরে হাজি সাহেবের এখানে ছাল উঠে গেল। এত বড় ধাক্কা দিতে পারে, আবার জানতেও পারে, কিন্তু ছাল উঠা থেকে নিজেকে রক্ষা করতে পারলো না। কয়েকদিন ধরে দেখায় না, কাপড় খোলে না, গেঞ্জি খোলে না, কি ব্যাপারে? মুরিদ ভক্ত যে হাত পাটিবে, বলছি জানো এতদিন তো আপনার গায়ে হাতে তেল মালিশ করে দিতাম, তো গেল কোথায়? আপনি কেন ইট খুলতে দিচ্ছেন না, কি একটু আমাকে সুযোগ দেন। না বাবা, তো এ হয়েছে তো কি, এখানে কি হয়েছে? শেষে তো মুরিদ মানে বাধ্য করলো জানতে, বললো যে এরকম ঘটনা, জাহাজটা ডুবে যাচ্ছে, হাজিরা সব ধ্বংস হয়ে গেছে, দিলাম ধাক্কা আর ছাল উড়ে গেল। হাস্যকর, হিন্দুদের ধর্মে যেসব কিচ্ছা কাহিনী পাবেন, খ্রিস্টানদের ধর্মে যেসব কিচ্ছা কাহিনী পাবেন, এগুলি হচ্ছে সুফিবাদের ধর্মের কিচ্ছা কাহিনী। আল্লাহ এবং রাসূল কোরআন এবং হাদিসে এরকম কথা বলেছেন কোথাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন যখন হুসাইনকে শহীদ করা হচ্ছিল, আলীকে শহীদ করা হচ্ছিল, উসমানকে শহীদ করা হচ্ছিল, ওমরকে মুসাল্লাই নামাজের অবস্থায় শহীদ করা হচ্ছিল, কোথায় গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাইয়িদুল মুরসালিন, তিনি বললেন না ধাক্কা দিয়ে এই সব জালেমদেরকে সরাতে আর উদ্ধার করতে আপনজনদেরকে? আশ্চর্য লাগে, রাসূল থেকে আগে বাড়ে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহ ওয়া রাসূলিহি। তো ধর্মীয় ভ্রান্ত আকীদার ক্ষেত্রে এই আয়াতটি প্রযোজ্য, একটি দিক। দ্বিতীয় দিক হচ্ছে মানব রচিত মতবাদ সম্পর্কে, এটা ধর্মের নামে হয় না। আজকে পশ্চিমা মতবাদ দিয়ে বেশ শাসিত হচ্ছে মুসলিম দেশগুলি, ইল্লামান রাহিম আল্লাহ, সৌদি আরব আর এরকম যদি থাকে কোন জায়গায় তাহলে ভালো জানে। বাকি দেশগুলি বিশ্বাস করে নিয়েছে যে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে পশ্চিমা আইন দিয়ে, গণতন্ত্র দিয়ে, ধর্ম নিরপেক্ষতা দিয়ে, তারপরে ওই সব দেশ থেকে ব্যারিস্টার হয়ে আসতে হবে আর LLB হয়ে আসতে হবে, জজ হাকিম হবে কারা, যারা ইসলামের কোরআন হাদিসের কিছুই জ্ঞান রাখে না এবং বিশ্বাসও রাখে না, জ্ঞান রাখে কিসের? পশ্চিমা আইনের, তাই না? এরা আল্লাহর আগে বলল না, কোরআনের আগে বলল না, কোরআনের বিধান আগে বলল না, আগে বলল রসুলের আগে বললো না, রসুলের আদর্শ আগে বললো। সুতরাং মানব রচিত বিধান দিয়ে যেসব আদালতে ফেসলা হচ্ছে, যেসব দেশ পরিচালিত হচ্ছে, সেসব আইন এবং আদালত সম্পর্কে এ আয়াত প্রযোজ্য। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর আগে বাড়িও না, রসুলের আগে বাড়িও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। একদিন আল্লাহর কাছে যেতে হবে, হে শাসক, হে জজ, হে হাকিম, হে ব্যারিস্টার, হে উকিল, একদিন আল্লাহর কাছে যেতে হবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহ ওয়া রাসূলিহি। ইবাদত বন্দেগির ক্ষেত্রে এখন আকীদার ক্ষেত্রে দুটো হল, একটা ধর্মীয় আকীদা, একটা হচ্ছে মানব রচিত মতবাদে বিশ্বাসী যে ভ্রান্ত আকীদা রয়েছে, যারা ধর্মের বিধিবিধানে বিশ্বাসী নাই, আর বিশ্বাসী হলে নামে মাত্র বিশ্বাসী, কিন্তু তারা কাজে পালন করতে চায় না। তৃতীয় ইবাদত বন্দীর ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের আগে বাড়িও না। এবাদত রসুল্লাহ সাল্লা আল্লাহর পক্ষ থেকে যতটা ভালো জেনেছেন, কল্যাণ জেনেছেন ততটাই দিয়ে গেছেন, তার বেশি করিও না। রসুল্লাহ ১৭ রাকাত ফরজ নামাজ জেনে গেছেন দিন রাতে, আল্লাহর আগে বাড়িও না, আল্লাহর আগে বাড়িও না। বাকি সন্ন্যত আছে, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, দোহা আছে, আর নতুন নতুন নাম দিয়ে বাড়াইও না। সালাতুল আওয়াবিনের নামাজ মাগরে বেশার মাঝখানে, ওই নামাজের নাম আওয়াবিন, কোন হাদিস আছে? যে হাদিস আছে সে হাদিস মজু জাল, আর তাতে আওয়াবিন নাম শব্দটি নেই। বরং আওয়াবিন দের নামাজ যে নামাজকে বলা হয়েছে সেটা হচ্ছে দোহার চাষ্টের নামাজ, সালাতুল আওয়াবিন হিনা তার মেজুল ফেসাল। আওয়াবিন আল্লাহর দিকে ধাবি দে যা আল্লাহ অভিমুখী, তাদের নামাজ হচ্ছে হিনা তার মেজুল ফেসাল, যখন উঠের বাচ্চার পা গরম হতে লাগে এই বালির তাপে, মরুভূমির তাপে, তখন সেটা মাগরিবের সালাত খানে জি দোহা, যখন রৌদ্রের তাপটা সকালবেলা প্রখর হতে যাচ্ছে সেই সময় আর কি। তো এটা তো একটা মশলা বললাম, এইরকম বহু মশলা মশাই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়েছেন, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, তার সাথে শবে কদরের সাথে শবে বরাত বাড়ানো হইল, শবে মেরাজ বাড়ানো হইল, আর এগুলি তো ওইভাবেই নফল পড়া হচ্ছে যেভাবে শবে কদর শরীয়ত সম্মত আল্লাহ পাকের যে মুবারক রাত সেই রাত যাপন করা হয় একই রকম। তাহলে এগুলো কি এবাদত বন্দীর ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের আগে বাড়ানোই নয় নাকি? অবশ্যই এগুলো হচ্ছে আল্লাহ এবং রাসূলের আগে বাড়া। এবাদত বন্দীর ক্ষেত্রে নীতিমালা মনে রাখবেন যে আসল হচ্ছে প্রমাণ থাকতে হবে, আসল হচ্ছে কি প্রমাণ থাকতে হবে। ১৭ রাকাত ফরজ নামাজের প্রমাণ যদি না থাকতো তাহলে আপনার কোন অধিকার ছিল না যে ১৭ পড়বেন, এই জন্য ১৯ করা যাবে না। কেউ যদি ১৯ ফরজ পড়ে চলবে? যারা বলে যে কোথায় নিষেধ আছে দেখান এবাদতের ক্ষেত্রে, তারা জাহিল মূর্খ। কোথায় নিষেধ আছে দেখান এই কথা যদি বলে, তো ওকে বলেন যে ১৯ রাকাত নামাজ পড়তে কোথায় নিষেধ আছে, দিনে ৬ বার আজান দিতে কোথায় নিষেধ আছে, আছে কোথায় নিষেধ আছে? ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত বড় একটা লম্বা গ্যাপ হচ্ছে, সকাল ১০টার সময় নতুন একটা নামাজ শুরু করলাম, আজান দিলাম, একামত দিলাম, ২ রাকাত নামাজ পড়লাম অথবা ৪ রাকাত, কোথাও নিষেধ আছে? ওই বিদাতিরাও একে বিদাত বলবে। কেউ যদি এখন নতুন করে করতে লাগে তো যে বিদাতিরা বিদাত করছে তারাও এটাকে কি বলবে? বিদাত বলবে। তাহলে এটা বিদাত হলো কেন? এই জন্য যে প্রমাণ নেই। এইরকমই ইবাদত বন্দীর ক্ষেত্রে আসল হচ্ছে যে প্রমাণ থাকতে হবে যে অমুক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল পড়েছেন কি বিশেষ ভাবে, না সাধারণ যে ইবাদত ছিল তাহাজ্জুদ প্রতি রাতে পড়তেন সেটাই, আপনিও পড়ুন তাহাজ্জুদ ডেলি, যেমন আজকের রাত্রে পড়বেন তেমন শাবান মাসের ১৫ তারিখ যেটাকে বরাত বলছেন ভ্রান্ত রাত, সেই রাতেও পড়ুন, কিন্তু আজকে রাতে পড়েন না, কালকে রাতে পড়েন না, আর শুধু ওই রাতে বছরে ৩টি রাত পড়বেন, আপনি শয়ে বরাত করবেন আর শয়ে মেরাত করবেন, এটা চলবে না। এটা ইবাদতে আল্লাহ এবং রাসূলের আগে বেড়ে যাওয়া। এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর যদি কোথাও উঁচা দেখো তাহলে ভেঙে সমান করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আধা হাতের বেশি কবর উঁচা রাখা যায় না, কবর পাকা করা হারাম। যারা কবর পাকা করলো, কবরকে উঁচা করলো, কবরে চাদর চড়ালো, কবরে ফুল দিল, কবরকে সাজালো, কবরের উপর ঘর নির্মাণ করলো, কবরের উপর গম্বুজ তৈরি করলো, আর কবরে তওয়াফ করা শুরু করলো বা এখানে পাওয়া যায় এই ধারণা রাখলো, এরা আল্লাহ এবং রাসূল আগে বাড়লো না? জি হ্যাঁ। না তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বেড়ে দিও না। আখলাক চরিত্রের ক্ষেত্রে যদি কেউ আল্লাহর সাথে বেয়াদিল করে, রাসূলের সাথে বেয়াদিল করে, তাহলে সে আল্লাহ এবং রাসূলের আগে বাড়লো। তাহলে আশা করি প্রায় দিকে ইঙ্গিত হয়ে গেছে, বাকি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মনে রাখতে হবে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বাড়া যাবে না। একমাত্র দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, কিন্তু তার মূল নীতিমালা আছে, এই ব্যবসায় সুদ নেই, জুয়া নেই, এগুলি হারাম, ধোকাবাজি নেই, প্রতারণা নেই, যেসব নীতি অজ্ঞতা নেই, জানতে পারছেন না পরিমাণ কত, কত দিতে হবে, কত পাবো, এসব যদি থাকে দোষ থাকে, এগুলি নীতিমালা শরীয়তের আছে ব্যবসা হালাল অথবা হারাম হওয়ার ক্ষেত্রে, তাহলে নতুন নতুন তরিকার ব্যবসা দুনিয়া অসুবিধা নেই। দুনিয়ার যানবাহন, দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী, দুনিয়া এগুলি, এগুলি নেকির জন্য নয়, কিন্তু যেখানে নেকির বিষয় আসছে সেখানে আল্লাহ এবং রসুলের আগে বাড়া হচ্ছে হারাম। যেখানে দিনের বিষয় অথবা জীবন পন্থার বিষয় আসছে সেখানে আল্লাহ এবং রসুলের আগে বাড়া হারাম। শুধু রাষ্ট্রনীতির ক্ষেত্রে কথা বললে হবে না, এটা তো আমাদের দুনিয়া, এটা তো ধর্ম না, এটা হচ্ছে জীবন পন্থা চলাফেরার আপনার পন্থা, আপনার মুসলিম জীবনে, ব্যক্তি জীবন হোক আর রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক। সুতরাং এই ক্ষেত্রে যেহেতু আল্লাহ দিনকে কমপ্লিট করেছেন, সুতরাং যদি কেউ ব্যক্তি জীবন ইসলাম পালন করে আর রাষ্ট্রনীতি ইসলাম পালন না করে, তাহলে সে আল্লাহ এবং রসুলের আগে বেড়ে গেল। নামাজে যা পর্যন্ত ধর্মকর্ম তো করে, দাঁড়িয়ে রাখে, সবকিছুই করে, কিন্তু মানবোচিত বিধান দিয়ে দেশ শাসিত হয়, সেখানে অংশগ্রহণ করে এবং তাতে কেউ এমপি হয়, কেউ মন্ত্রী হয়, আর মনে করে যে এটা আমাদের দুনিয়া না, এটা দুনিয়া না, এটা দিন। কারণ কোরআনকে সরিয়ে দিয়ে আপনার নিজেরাই যারা পার্লামেন্ট মেম্বার, তার মানে কি তাদের এই ক্ষমতা আছে তারা আইন তৈরি করবে, অথচ আল্লাহ পাক বিধান নাফিল করে রেখেছেন, সেই বিধানের বাস্তবায়ন করা তাদের কাজ, আইন তৈরি করা মানুষের কাজ নয়। আমলাহুম শুরাকা, আল্লাহ বলছেন আমলাহুম শুরাকা, তাদের কি আরো শরীক আছে? সারাউল্লাহু মিনাদ্দিন, তাদের জন্য বিধান রচনা করেছে? মালাম ইয়াজান দেহিল্লা, যার অনুমতি আল্লাহ পাক দেননি, তাহলে বোঝা গেল যে বিধান রচনার অনুমতি আল্লাহ পাক কোন মানুষকে কোন শরীককে দেননি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হক। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউল আলিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, হে মুমিন সকল, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করিও না, ফাওকা সাওতিন নাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের উপর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের উপর তোমরা আওয়াজ উঁচা করিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বাদিকুম লিবাদ, আর তোমরা তার সামনে কথা উচ্চ স্বরে বলিও না, কাজহরি বাদিকুম লিবাদ, যেমন তোমরা আপোষে উচ্চ আওয়াজে কথা বলে থাকো, একে অপরের সামনে উচ্চ স্বরে জোর গলায় কথা বলে যেমন থাকো, তেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তোমরা জোর গলায় কথা বলবে না, আপোষে যেমন তোমরা কথা বলো সেরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসে কথা বলবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন এখানে কি বলতে চেয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর উঁচা করিও না, কেমন? এটা একরকম হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনি কথোপকথন করছেন, সম্বোধন করছেন নবী সাল্লামকে, তখন চিৎকার করে কথা বলিয়েন না। আমার অনেক সময় একে অপরকে সম্বোধন করতে গিয়ে আওয়াজ উঁচা হয়ে যায়, বিশেষ করে তর্ক বিতর্কের যখন অবস্থা তৈরি হয়ে যায়, কথা কাটাকাটি যেটাকে বলা হয়, হ্যাঁ ওর কথাকে মানতে চাইছেন, আপনি নিজের কথা ওকে মানে বুঝাইতে চাইছেন আর আপনি মানিয়ে নিতে চাইছেন, আওয়াজ উঁচা হয়ে যায় না? ভিতরে টেম্পার বাড়ছে তেমনি আওয়াজ উঁচা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে কথা বলতে গিয়ে যেন নবীর আওয়াজের চাই তোমার আওয়াজ উঁচু না হয়, যার সাথে কথা বলছেন আস্তে আস্তে কথা বলছে আর আপনি জোরে কথা বলছেন, অনেক সময় আমাদের দ্বারা হয়ে থাকে অন্য মানুষের ক্ষেত্রে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বদ্দশাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার সাথে কথা বলতে গিয়ে নবীর যে আওয়াজ আছে সেই আওয়াজের চাইতে তোমার আওয়াজ যেন উঁচানা হয়ে যায়, একটা একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে যে না, নবী সাল্লামের সাথে কথা বলছো না, কিন্তু নবী সাল্লাহ সাল্লামের মজলিসে বসে আছো আর আপোষে তোমরা কথা বলছো, কথা বলতে গিয়ে নবী সাল্লাহ সাল্লামের কথার উপর তোমাদের কথা যেন উচানা হয়ে যায়, দুটোই নিষেধ, দুটোই হারাম ছিল নবী সাল্লাহ সাল্লামের মজলিসে। আমরা আমাদের মজলিসে আমরা কথা বলছি, ধরেন আমি কথা বলছি, ওই সময় যদি দুজন আপোষে কথা বলেন, এ দৃশ্যটা ভালো না খারাপ? খারাপ। আস্তে কথা বললেও খারাপ লাগে, আমি কথা বলছি, আমি আমার কথা শোনার জন্য এসছে, মানে আপোষে দুজন কথা বলছে, কানে কানে কথা বলছেন, এই কানে কানে কথা বলে যদি খারাপ লাগে তাহলে এটা যদি আরেকটু জোরে হয় তাহলে আমাদের কথা বলায় বাধা সৃষ্টি হচ্ছে, মজলিসের আদবের খেলাফ হচ্ছে না, হয় না? এগুলি অনুভব যদি আমাদের থাকে, এই অনুভূতি যদি আমাদের থাকে, আমরা বুঝতে পারছি যে মজলিসে যে বড় ব্যক্তি কথা বলছে, যে কোনো বড় ব্যক্তি হোক, আপনার পারিবারিক বড় ব্যক্তি, বাপ মা কথা বলছে, আর আপসদ্দু ভাই ভাই বোন কথা বলছে, দেওয়া দিবি না, বাপ মা কথা বলছে, কি বলছে শোনেন শোনেন। ঠিক তেমনি দিনের কথা চলছে, মাদ্রাসায় হোক, স্কুলে হোক, অথবা কোন শিক্ষা অঙ্গনে হোক, ইসলামিক সেন্টারে হোক, যেখানে দিনের কথা হচ্ছে, আপসে দুইজন কথা বলছে, এটা বিয়াদবি সূক্ষ্ম করে আপনি বুঝতে পারছেন, সাধারণভাবে সামনে বুঝতে পারছেন। যদি আমাদের ক্ষেত্রে এটা হয়, বাপ মায়ের ক্ষেত্রে এটা হয়, ওস্তাদের ক্ষেত্রে, শিক্ষকের ক্ষেত্রে এটা বেআদবি গণ্য হয়, তাহলে ওস্তাদদের ওস্তাদ, শিক্ষকদের ওস্তাদ, শিক্ষক প্রথম যিনি শিক্ষক, প্রথম মুআল্লিম যিনি, সবচেয়ে শ্রেষ্ঠ মুআল্লিম যিনি শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদবের কতটা খেয়াল রাখা উচিত। আল্লাহ বলছেন যে এইরকম ভাবে তোমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের চাইতে বেশি আওয়াজ উঁচা করো, আম তাহবাত আমালুকুম আসলে ছিল লিআল্লা তাহবাত আমালুকুম, যাতে করে তোমাদের আমল ধ্বংস না হয়ে যায়। কারণ এইরকম কাজ করলে তোমাদের আমল আমল কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, নিঃফল হয়ে যাবে। আম তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন, অথচ তোমরা টের পেলে না, জোরে গলা করে, জোর গলায় বলা অভ্যাস যদি হয়ে যায়, অনেক সময় মানুষ টের পানি এমনিতে অটোমেটিক গলা জোর হয়ে যায়, আর এরকম গলা জোর হইতেই থাকলো, আর দু চার মজলিসে গলা জোর হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, যার ফলে তোমাদের আমলগুলি যা করেছিল নষ্ট হয়ে গেল। এবার বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে, মোবারক মজলিসে কেউ যদি উঁচা আওয়াজে কথা বলে তাহলে তার আমল বিনষ্ট হওয়ার কথা আল্লাহ কোরআনে করিমে উল্লেখ করেছে, আমল ধ্বংস হয়ে যাবে। এই আয়াতগুলির সানি নজরুল সম্পর্কে উল্লেখ করা হয়েছে বুখারীতে, একটি রেওয়ায়ত রয়েছে যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা এবং ওমর রাজি আল্লাহ তাআলা দুইজন বসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে। বনু তামিমের একটা দল আসলো, বনু তামিম একটা গোত্র বংশ, খুব প্রসিদ্ধ বংশ, এখনো সে বংশ আছে আরবে। সে বংশের একটা দল আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাদের একজনকে নেতা বানান, আর এদের মধ্যে বেশি জ্ঞানী গুণী মনে হচ্ছে কাকা বিন মাবাদ, মাবাদের ছেলে কাকা, একে আম্মের আল কাকা বিন মাবাদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার যুক্তি যে না, ওর চাইতে বেশি জ্ঞানী আরেকজন আছে, আকরা বিন হাবিস। বলি ইয়া রাসূলুল্লাহ, আম্মের আল আকরা বিন হাবিস, আকরা বিন হাবিস কে আমির বানান, এ বেশি আমির হবে। দুজন দুই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এখানে ওই দ্বিতীয় যে ব্যাখ্যাটা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে সম্বোধন আপোষে কথা হচ্ছে, ওদের নবী সাল্লাল্লাহু কথা হচ্ছে কিন্তু আপোষে কথা হচ্ছে, একজন বলছে এটা আর একজন বলছে, তারপরে দুজনের কথা একটু উঁচা হইতে লেগেছে, এ তুমি কি বলো, এটা তো ঠিক বেশি, এটা আমার যুক্তি বেশি ঠিক, এরকম বলতে গিয়ে একটু আওয়াজ উঁচা হয়ে গেছে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে একটি ঘটনা ঘটছে, নবী সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবী ছিলেন সাবিত ইবনে কাইস, সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস, এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি এর সাহাবীদের মধ্যে বড় বক্তা ছিলেন, বড় বাক্যটু ছিলেন, খুব সুন্দর বক্তব্য রাখতে পারতেন, আর বক্তাদের আওয়াজ তো উঁচা হয় আমাদের মতগুলো বাদ দিয়ে, তাই না, আমাদের আওয়াজ উঁচা না, কিন্তু অধিকাংশ যারা পেশাদার বক্তা তাদের গলা খুব জোর, ওরা এলিমেন্ট যদি গলাতে বেশি নাই, তাই না, জানা পেশাদার আমাদের দেশে এত টাকা না হইলে যাব না, এত টাকা আমার ফিস, হ্যাঁ এই সুযোগ দিতে হবে তাহলেই যাব বক্তব্য করতে, অথচ ইসলামিক স্টেজে যাচ্ছে তারা, রাজনৈতিক স্টেজে যাচ্ছে না, এদের গলা জোর, তারা গলা দিয়ে বেশি নাই। হ্যাঁ এক তো বিদাতি তরিকার সুর, এই যে ইসলামী বক্তব্যে যে সুর ধরা, অথচ দুনিয়ার কোনো কথা সুর ধরবে না, কখনো মাকে বাপকে সুর করে কথা বলে না, বলে আর ইসলামের কথা বলতে গেলে সুর ধরে নিতে হবে, আশ্চর্য কথা। এই বিদাত কোন এক কালে ঢুকেছে, এ সম্পর্কে অনেকে লেখালেখি করেছে, যে এটা কি করতে গেলে আসলে আল্লাহ রসুলের কথা বলি সুর ধরে নিতে হবে কানে হাত দিয়ে, আর দুনিয়ার কোন ক্ষেত্রে রাজার কাছে যাচ্ছে, নেতার কাছে যাচ্ছে, তোমাদের নেতার রাজনীতি বক্তব্য করছে, সেখানে একেবারে আগুনের মতো বর্ষাচ্ছে, আর সেখানে সুর ধরে না তারা, তোমরা শুধু এখানে কারো সুর, আর সুর না ধরলে আমাদের বাঙালি জাহেল সমাজে সুর না ধরলে ওয়াজ হলো না, এটা কি ওয়াজ হলো, এটা কথা, বিঘাসুরে যদি বক্তব্য হয় তো এটা কি ওয়াজ হইল? ওয়াজ মানে উপদেশ, ও জাহিল বুঝে না, ওয়াজ মানে উপদেশ, ওয়াজ মানে সুর, ভাই রামার এই করতে হবে তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বক্তা ছিলেন, আওয়াজ উঁচা ছিল। এই আয়াত নাজিল হওয়ার পরে যখন শুনতে পেলেন আয়াত, তখন এই সাদ ইবনে কাইস কয়েকদিন ধরে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে হাজির হন না, দুঃখে আর শোকে এমন ভেঙে পড়েছিলেন যে বাড়িতে ঢুকেছেন তো ঢুকেছেন আর বের হয় না। হাদিসটি বুখারীতে আছে, মুসনাদ আহমদে আছে। মুসনাদ আহমদ একটু লম্বা করে আছে, সেটা শোনাই। এই আয়াত যখন নাজিল হলো তখন সাবিত বিন কাইস তার আওয়াজ খুব উঁচা ছিল, আনিল্লাযি কুনতু আরফা সাওতি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় আমার সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে, কারণ আমার আওয়াজ তো সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি জোর। এই আয়াত নাজিল হয়েছে মানে আমার ব্যাপারে নাজিল হয়েছে, হয় না? যার মধ্যে দুর্বলতা থাকে কোন একটা সাধারণ কথা বললে ভাবে যে আমার সম্পর্কে বলা হয়েছে। কর্মচারী 25-50 জন আছে, তার মধ্যে একজন চুরি করে, ও জানে না আসলে, মালিক জানেন না, এমনি বলেছে যে দেখো আমানতে খেয়ানত করবে না, কারণ জবাব দিতে হবে একদিন, কালকে আমাদের ছেড়ে দেব না, চোরের মন পুলিশ, তাই না? ও বলছে যে ঠিক আমার সম্পর্কে মনে বলা হয়েছে, এহাসা মুনাকুল্লা সাই হাতেন আলিহীন। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কথা মুনাফিকদের সম্পর্কে বলতেন সাহাবায়ে কেরামদেরকে, কোরআনের যে কোনো আয়াত নাজিল হইত মুনাফিকরা চমকে উঠত, যে দেখো আমার ব্যাপারে মনে হয়, এই দেখো আমার ব্যাপারে, কারণ ওইসব ষড়যন্ত্র করছে, ওইসব বদমাইশি করছে, চক্রান্ত করছে, আর বুঝতে পারছি যে আমার সম্পর্কে হবে হয়তো। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে ধরে প্রথম জানতেন না যে এদের এই রোগগুলি আছে। সাহাবিদের মতো ভালো সাহাবি, জান্নাতি সাহাবি, নবী সুজা মতো সারিয়ে দিচ্ছেন এই হাদিসে। আমি তো বেশি আওয়াজ উঁচা করি, আনামি আহলিম নার, সুতরাং আমি তো জাহান্নামে হয়ে গেছি। হাবে তা আমলি, যা কিছু আমল করেছিলাম তত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলছে আমতা হবা তা আমল কোয়ান্তুম লা তাশুরুন। ওয়াজালা সাফি আহলিম হাজিনান, দুঃখিত হয়ে নিজ পরিবারে চুপচাপ বসেছে লুকিয়ে একেবারে নির্জনতায়। ফাফা কাদাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন দেখছেন, দেখি না কেন, সাবেককে দেখি না, এটা মসজিদে নিয়মিত আসতো আমার কাছে দেখা সাক্ষাৎ, ও কোথায়? সান্তালাকা বাজুল কম এলে নবী সাল্লাম খোঁজ করতে বললেন, খোঁজ করলো লোকেরা গিয়ে, ফাকাদুল্লাহ তাফাক্কাদাকা রাসূলুল্লাহ মা লাকা, রাসূলুল্লাহ তো খোঁজ করছিলেন তুমি কোথায়? কাল আনাল্লাযি আরফা সাওতি ফাওকা সাওতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আয়াত নাজিল হয়েছে না, আমারই আওয়াজ তো বেশি উঁচা, তোমরা তো জানো, সুতরাং আমি তো চিন্তাই পড়ে গেছি, আর তো গেছে সব জাহান্নামে, আমি কি করব, সেই জন্য আর এই দুঃখে আমি আর যাই না। হাজে তা আমলে আমার আমল তো সব নিষ্ফল হয়ে গেছে। ফাতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারু, লোকেরা এসে বলল যে সাবিত বিন কাইসের অবস্থা হচ্ছে এরকম। ফাকাল নবী সাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না না না, ও জাহান্নামি না, বাল হুয়া মিন আহলিল জান্নাতি, বরং সে জান্নাতি, বরং সে জান্নাতি। কালা আনাস, আমরা বলছেন, ফাকুন্না নারাহু ইয়ামশি বাইনা আযহরিনা, তাকে আমাদের সামনে দেখতাম জীবন্ত অবস্থায় চলাফেরা করছে। ও নাহনু নাআলাম, আর আমরা ভালো করেই জানতাম আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে, আন্না মিন আহলিল জান্নাত, সে জান্নাতি, জান্নাতির লোককে জীবদ্দশায় দেখতাম যে জান্নাতি যাচ্ছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাবিত বিন কাইস হচ্ছে জান্নাতি। তাহলে বোঝা গেল যে অনেক সময় জন্মগত কারো আওয়াজ উঁচা, ইচ্ছে করে আওয়াজ উঁচা করে, ইচ্ছে করে বেয়াদবি করে, মানে ইচ্ছাকৃত হয়েছে, আল্লাহ ভাবেন না। আল্লাহর কাছে বাহ্যিক আমলের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তরের আমল, মনে রাখবেন কথাটি, তাই না? কিন্তু বাহ্যিক আমলকে একেবারে উপেক্ষা করা যায় না, কারণ অনেকে যারা আবার অন্যায় কাজ করে, পাপ করে, তারা আবার এর আশ্রয় নেই যে আমাদের কলম ঠিক আছে, আমাদের মন ঠিক আছে, মন সাফ, অন্তর ঠিক আছে, দাড়ি না রাখলে কি হবে, আর বিড়ি সিগারেট খেলে কি হবে, না আমাদের না যেতে পারি না, অন্তরটা ঠিক আছে, বড় শয়তান, মিথ্যা কথা না। বাহ্যিক আমল অবশ্যই লাগবে, কিন্তু অন্তরটা প্রথমে নিতে হবে। আবার শুধু বাহ্যিক সকল সুরাত আছে, রূপ যাহারা আছে, আর অন্তরে বাঁকা হয়ে আছে, অন্তরে বক্রতা আছে, কোনো কাজে আসবে না বাহ্যিক আমল। কিন্তু এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক তোমাদের রূপ চেহারা দেখেন না, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আজসাদিকুম, তোমাদের দেহ বডিও দেখেন না, ওয়া লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের আল্লাহ হৃদয় দেখেন, কলব দেখেন, আর তার সাথে আবার আরেকটাও বলেছেন আমলও দেখেন, তাহলে শুধু কলবের দোহাই দিয়ে পার পাবে না বিদিন লোকেরা। বিদিন লোকের আমাদের সমাজের তারা কলবের দোহাই দেয় আমার মনটা ঠিক আছে, আরে জানাই যে বোরকা পরে না, বোরকা পরা মেয়েরাই খারাপ, এরকম শয়তানি কথা বলে অনেকে, বোরকা পরা মেয়েরা খারাপ, আমি ঠিক আছি, আমার পরিবার বোরকা পরে না, আমার মেয়েরা বোরকা পরে না, কিন্তু সব ঠিক আছে, নাম্বার ওয়ান শয়তানেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমল দেখুন, তোমাদের কলব দেখেন আগে তারপর আমলে দেখেন। কলবে যদি কলবে থাকে যে মান ইজ্জতের হেফাজত করব, আল্লাহ পাক মাথা থেকে পা পর্যন্ত নারীদের ঢাকতে বলেছেন, না ঢাকবে তুমি আমল ঠিক হবে, হ্যাঁ আমল ঠিক হইলে না বলে শুধু কলব দিয়ে সব ঠিক হয়ে যাবে না, কখনো না, মৃত্যু। কিন্তু কলবটা আগে ঠিক হইতে হবে, কলব যদি ঠিক না থাকে আর ব্যতিক্রম হইতে পারে, শোধ করা পাঁচটা দুটো চারটা বোরখা পরা মহিলা খারাপ হইতে পারে, কারণ ওর কলব ঠিক নাই, সেজন্য কলবটা আগে যদি ঠিক হতো তারপরে বোরখা হইতো তাহলে এই বোরখা সব জায়গায় থাকত, আর প্লেনে উঠে অমুসলিম দেশে গেলে বোরখাটা গুটিয়ে নিয়ে ব্যাগে বয়ে নিল, তারপরে আর এরকম হতো না, কোন দেশে গেলে ঢাকা আর কোন দেশে গেলে খুলনা, এমনটা হইত না। করে এরকম অনেক মহিলারা করে, কারা করে, যাদের কলব ঠিক নেই, যাদের অন্তরে বোরখার প্রতি ইমান নেই, বোরখা পরিবেশের চাপে, সমাজের চাপে, লোকেরা কি বলবে, এই সমাজে বোরখা না পড়লেই খারাপ লাগে, সেই জন্য করে, সামাজিকতা ইবাদত নাই, আর যার বোরখা ইবাদত তার অন্তরে বোরখা আছে, সে তার বাইরে বোরখা আছে, এইরকম যে কোনো আমলের ক্ষেত্রে মনে রাখবে। আগে সে আমলের স্থান অন্তরে হইতে হবে, তারপরে সে আমল হইতে হবে, তাহলে সে আমল কার্যকরী হবে। এজন্য সালাফগণ বলেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নয় এই উম্মতের যে এক নম্বর ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি তোমাদের চাইতে শ্রেষ্ঠ হয়েছেন, লাইসা বিকাসরাতে সালাতিহি ওয়ালা বিকাসরাতে সিয়ামিহি, তোমাদের চাইতে বেশি তিনি নামাজ পড়েছেন, তোমাদের চাইতে বেশি তিনি রোজা রেখেছেন, নফল আর নফল নামাজ পড়েছেন, সেই জন্য নয় যে তোমরা শুধু তাহাজ্জুদ পড়া তিনি 100 রাকাত 200 রাকাত 300 রাকাত পড়েছেন ডেলি, এরকম নয়। আসলে নামাজের সংখ্যা দিয়ে আর রোজার সংখ্যা দিয়ে নফল দিয়ে আগে বেড়েছেন এমন কথা নাই, ওয়ালাকিন শাইউন ওয়াকারা ফিল কলব, আসলে এমন একটা জিনিস তার অন্তরে আছে যেটা তোমাদের অন্তর অতদূর পর্যন্ত পৌঁছেনি, সেটা হচ্ছে ঈমান, এমন একটা জিনিস মজবুত হয়েছে অন্তরে, অন্তরে মজবুত হয়েছে, শুধু এতটুকু বলেছেন ওয়াসাদ্দাক আহুল আমাল, এবং আমল তার সত্যায়ন করেছে, তার সত্যতা প্রমাণ করেছে আমলে, আমাদের তার সত্যতা প্রমাণ করতে হবে যে অন্তরে সত্যি আপনার ঈমান আছে, তিনি প্রমাণ করেছেন, প্রমাণ করেছেন। অনেক সাহাবাই কেরাম ছিলেন, তিনি আগে থেকে প্রস্তুত রেখেছেন সওয়ারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার জন্য এটা আমার জন্য, দুটো তৈরি করে রেখেছি হিজরত করবো সেজন্য, দুটো সওয়ারি প্রস্তুত রেখেছি, সওয়ার গুহায় গুহায় যাচ্ছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ থামেন, আপনি আগে ঢুকবেন না আমি আগে ঢুকবো, সাপ বিচ্ছু কিছু যদি দংশন করে আমাকে করুক, আপনার কেন করুক, আপনি থাকবেন থামেন ঢুকবেন না, আমি ঢুকি আগে দেখি। অন্তরে ছিল ইমান, ওই রকমের ইমান, সে ইমানের প্রমাণ পদে পদে দিয়েছেন, পদে পদে দিয়েছেন। এইভাবে এক একটি কথা যদি বয়ান করা হয় তাহলে সেদিকেই চলে যাবে আলোচ্য বিষয়ে, তফসিরের দিকে ফিরে আসি। কি বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেব জান্নাতি বললেন, অথচ তার আওয়াজ উঁচা ছিল, কারণ তার জন্ম গুথু আওয়াজ উঁচা উদ্দেশ্য করে আওয়াজ উঁচা করেননি, আর তার যে ইমান সুন্দর ইমান তার অনুভূতি এর প্রমাণ করে, অনুভূতি সূক্ষ্ম অনুভূতি, যে হায়াত নাজল হয়েছে তার মানে তো আমি গেলাম, এই অনুভূতি যদি আপনার থাকে, একদিন কখনো ফজর যদি ছুটে যায় আর এই অনুভূতি যদি থাকে যে হাই আমি তো গেলাম, আজকে ফজর ছেড়ে দিলাম, কত বড় গুনাহগার হইলাম, কত আমার মনে অশান্তি, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন, হ্যাঁ ফজর ছাড়া সত্ত্বেও, ফজর ছুটে যাওয়া সত্ত্বেও ছুটে গেছে, কিন্তু অনুতপ্ত লজ্জিত এত কষ্ট পেয়েছেন এত দুঃখিত হয়েছেন, যে আপনার ছেলে মারা গেলে এত দুঃখিত হইতেন না, তাই না, আল্লাহ পাক অন্তর পেয়েছেন, কিন্তু আরেকজন লোক ফজর নামাজ তো পড়লো কিন্তু বড় কষ্টে তো ধাক্কা ধাক্কি দিয়ে উঠায়, সেই জন্য যেতে হয়, লাইট জ্বালিয়ে রেখে দেয় ধাক্কা দিয়ে উঠায় বাধ্য হয়ে যেতে হয়, অথবা ইসলামী প্রতিষ্ঠানে চাকরি করে না গেলে উপায় নেই, মসজিদে চাকরি করে না গেলে উপায় নেই, ওর নামাজ পড়েও তেমন কিছু পেল না, আর এই ব্যক্তি ফজরে একদিন হাজির হতে পারলো না, কিন্তু এত অনুতপ্ত লজ্জিত হয়েছে, তার অন্তর অবস্থা আল্লাহ দেখে তাকে অনেক আগে পাঠিয়ে দিয়েছেন, তাই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিষদ করছেন, ইন্নাল লাযীনা ইয়াকুতুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা নিজের আওয়াজকে নিচু রাখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে আওয়াজকে নিচু রাখে, তার জীবদ্দশায় এটা প্রথম আদেশ ছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে কেউ যদি সালাম করতে যায় সেখানে আওয়াজ উঁচা রাখবে, সেখানে গিয়ে প্রথম কথা শিরকি বিদাতি কথা বলবে না, সেখানে গিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অন্য কাউকে মুসলিমদের কষ্ট দেবে না, সেখানে গিয়ে অনেকে আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি করলো না, আমাকে যদি কেউ সালাম দেওয়ার পিছনে দিত, সালাম আলাইকুম হুজুর কেমন, সালাম তো দিল ভালো লাগলো, আমাকে যদি ভালো লাগে তো সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর কাছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, আরো শিরক কুফরি, মসজিদ নবীর বাবু সালাম দরজাই এই রকম মুশরিক কবর পূজারীদেরকে কানে আমি শুনেছি মাদাদ ইয়া রাসূলুল্লাহ বলছে আর পাগলের মতো ছুটছে, এরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে, এরা আশিকের রসুল কখনো না, আশিকের রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করে, প্রথম কথা আশিক বলাই ঠিক না, আশিক শব্দটি এই ক্ষেত্রে প্রযোজ্য না, মহব্বতের রসুল বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সত্যি তাদের অন্তরে আছে, যারা আদব কায়দার সাথে যেমন সাহাবারা যেতেন একবার সালাম করলেন হইল, আর প্রত্যেক নামাজের পরে পরে গিয়ে হাজির হইতে হবে, যে কদিন থাকলেন ওদিনে বারবার করে হাজির হইতে হবে না, আদর্শ ছিল না, আর সেখানে যে ভিড় করতে হবে কষ্ট দিতে হবে অন্যদেরকে যারা একবার আসছে আপনি দশবার যাচ্ছেন দিন, ইন্নাল্লাযীনা ইয়াকুতুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের আওয়াজকে নিচু রাখে, উলাইকাল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে আল্লাহ পাক যাচাই বাছাই করে নিয়েছেন পরীক্ষা করে নিয়েছেন, লিত্তাকওয়া পরেজগারির জন্য, তাকওয়ার জন্য, আল্লাহ ভীরুতার জন্য, সংযত হওয়ার জন্য, যে সত্যিকার তারা সংযত, সত্যিকার তারা পরেজগার, সত্যিকার তারা পাপ মুক্ত, আল্লাহ তাদের অন্তর পরীক্ষা করে নিয়েছেন, অন্তরের পরীক্ষা করেছেন যে তারা যখন আওয়াজ উঁচা করছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, তার মানে তাদের অন্তরে তাকওয়া আছে, আল্লাহ ভয় ভীতি আছে, লাহুম মাগফিরা তাদের জন্য মার্জনা রয়েছে, ওয়াজিরুন আজিম আর মহা পুরস্কার রয়েছে, আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয় ওই সব লোকেরা যারা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকে, মিন ওয়ারাইল হুজুরাত কক্ষের বাইরে থেকে, কক্ষের বাইরে থেকে ডাক দেই ইয়া মুহাম্মদ বলে, আকসারুহুম লা ইয়াকিলুন, আকসারুহুম তাদের অধিকাংশই নির্বোধ, বুঝে না, এরা জ্ঞান রাখে না, জ্ঞানহীনেরা, তাদের নির্বোধ বলে আখ্যায়িত করেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদবের খেয়াল রাখতে হবে, এইরকমই বড়দের বাপ মায়ের সাথে আদবের খেয়াল রাখতে হবে, এইরকম বড়দের সাথে আদবের খেয়াল রাখতে হবে, কিন্তু এই ক্ষেত্রে অতিরঞ্জন আবার হারাম, গুলি বাড়াবাড়ি হারাম, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবর কাছে গেল সুতরাং পাছা দেখে যাওয়া যাবে না, তখন সরতে শুরু করল, তাই না, হ্যাঁ এটা হচ্ছে অতিরঞ্জন হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর নিষেধ করেছেন, আল্লাহ করেন যে আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, তোমাদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি অতিরঞ্জন করিও না, অতিরঞ্জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা তোমার চাইতে হে বিদাতী যে এইভাবে পাছার দিকে সরতে আছো তোমার চাইতে বেশি ভালোবাসতেন তারা এইসব কাজ করেননি, ওস্তাদের কাছে গেলেন, মুরব্বির কাছে গেলেন, বাবার কাছে গেলেন, কদম বেশি করে নিলেন না, অতিরঞ্জন বাড়াবাড়ি, মায়ের কদম বসি করলেন, শাশুড়ি শ্বশুর কদম বসি করলেন, অতিরঞ্জন বাড়াবাড়ি করলেন, যা ইসলামে নেই, অতিরঞ্জন চলবে না, শ্রদ্ধা আলাদা জিনিস আর অতিরঞ্জন হারাম ইসলামে, অতিরঞ্জন যেখানে গেলে শিরকের আশঙ্কা আছে, যেখানে গেলে ইসলাম বিরোধী তার বিদাতের আশঙ্কা আছে, যেসব কাজ যেসব আদব কায়দা সাহাবারা জানতেন তারপর সে কাজগুলি করেননি তার মানে সেগুলি করা যাবে না, সেগুলি করা আদব কায়দার জন্য সালাম রয়েছে, সালাম ফুল সালাম রয়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তারপরে মুসাফাহা রয়েছে, মুসাফা দিয়ে আর অতিরিক্ত করতে চান মুআনাকা রয়েছে, কোলাকলি রয়েছে, মুআনাকার চাইতে অতিরিক্ত করতে চান তাহলে কপাল এবং মাথায় চুম্বন রয়েছে বড়দের, বাপের মায়ের শ্বশুর শাশুড়ির ওস্তাদের, কিন্তু আপনি কদম বসি করেন, পায়ে চুমা দিবেন, পায়ে ধুলা দেবেন, এটা হিন্দু সভ্যতা, চলবে না। এইভাবে যা পীরদের দরবারে হয়ে থাকে, পীরদের দরবারে মাজারে আগেলে বিদাতপন্থীরা ওইভাবে পাচা দেখে আসবে, মাজারকে পাচা দেখাবে, পীরকে পাচা দেখাবে, ধীরে ধীরে সরছে। অথবা সালাম করতে গিয়ে সালাম আলাইকুম হুজুর, হ্যাঁ সালাম আলাইকুম হুজুর, বুকে হাত ফেরানো, কোথায় বলে নেই বুকে হাত ফেরানো, কোথায় বলে নেই ঝুঁকে মুসাফা করা, সব না। তো এগুলো হচ্ছে অতিরঞ্জন, অতিরঞ্জন আল্লাহ পাক হারাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের উপর আওয়াজ ওঁচা করতে আল্লাহ পাক নিষেধ করেছেন, তার অন্তর্ভুক্ত এটাও আসবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা আপোষে যেমন একে অপরের সাথে উচ্চস্বরে কথা বলো সেইভাবে রাসূলের সামনে কথা বলবে না। এই আয়াতের তাফসিরে এই কথাটি উল্লেখ করা হয়েছে, যেটা এখানে উল্লেখ করে দেওয়া যাবে, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইভাবে সম্বোধন করবে না যেভাবে তোমরা একে অপরকে সম্বোধন করো। যেমন আমরা মামু ভাই কেমন আছেন, আবদুল্লাহ ভাই কেমন আছেন, অনেকে ভাইও বলেন আবদুল্লাহ কেমন আছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ডাকবে না, ইয়া মোহাম্মদ বলে ডাকবেন, ইয়া আহমদ বলে ডাকবেন না, চলবে না, নিষেধ। এই আয়াতের অন্তর্ভুক্ত আর একটি আয়াত স্পষ্ট এই ব্যাপারে আছে, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ বাদিকুম বাদা, লা তাজআলু দুআ আর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করে, এখানে দুআ মানে ডাকা, রসুলকে যখন ডাকবেন, লা তাজআলু দুআ আর রাসূলে কা দুআ বাদিকুম বাদ, তোমরা যেমন একে অপরকে ডেকে থাকো, আব্দুল্লাহ ভাই, অমুক ভাই, আব্দুল সামাদ ভাই, এইরকম ভাবে ডাকবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুহাম্মদ এগুলো ডাকবে না। যেভাবে সাহাবারা এই আয়াতের আলোকে, এই বিধানের আলোকে শিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এভাবে ডেকেছেন তারা, এভাবে ডাকবেন। আল্লাহ পাক তারপরে সব করছেন, বলা আন্নাহুম সাবারু, তারা যদি ধৈর্য ধারণ করতো, যারা বাইরে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জোহর আসরের মাঝখানে যখন বিশ্রামে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ডাক দেওয়া শুরু করেছিল, আল্লাহ পাক বলছেন তারা যদি ধৈর্য ধারণ করত, হাত্তা তাখরুজ ইলাইহিম, এমনকি আপনি নিজেই বেরিয়ে আসতেন তাদের উদ্দেশ্যে, লা কানা খায়রাল্লাহুম, এটা তাদের জন্য বড়ই কল্যাণকর হইত, এতে তারা তাদের আদব কায়দার ভালো প্রমাণ দিত, আল্লাহ পাক বেশি সন্তুষ্ট হইতেন। আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ পাক অতি মর্যাদাকারী আর তিনি দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এখানে আরেকটি বিধান উল্লেখ করা হয়েছে, যেই বিধানটির সম্পর্ক সামাজিক জীবনের সাথে, পারিবারিক জীবনের ক্ষেত্রেও, তা হচ্ছে যে কেউ যদি আপনার কাছে কোনো সংবাদ নিয়ে আসে, এমন সংবাদ যেটা হয়তো অন্যের ক্ষেত্রে আপনাকে খারাপ ধারণা দিতে পারে, ভালো সংবাদ হলে তো অসুবিধা নেই, যে অমুক লোকটি ভালো, একটা ভালো সংবাদ, ভালো ভালো, আপনি আপনার অন্য কোনো প্রতিক্রিয়া হইল না খারাপ, কিন্তু এমন কোন সংবাদ পেলেন যাতে আপনার প্রতিক্রিয়া হইতে পারে খারাপ, এইরকম কোন খবর যদি আপনার কাছে কেউ নিয়ে আসে, চট করে খবরটা শোনার সাথে সাথে অ্যাকশন নেবেন না তদন্ত করবেন? হ্যাঁ, তদন্ত করতে হবে, তদন্ত না করলে পরে অনুতপ্ত লজ্জিত হইতে হবে, সামাজিক ক্ষেত্রেও পারিবারিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে দেখুন আপনার বাড়ির পাশ থেকে আপনার চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে তিলকে তাল করে আপনার স্ত্রীর সম্পর্কে একটা টেলিফোন করে দিল, আপনাকে জানেন আপনার স্ত্রী অমুকের সাথে লুকিয়ে লুকিয়ে গল্প করছিল ঘরে বাইরে পাটের জমিতে ইত্যাদি, কিছু তো বুঝিয়ে দিল, বা শহরে বাড়িতে গেছিল, সিনেমা দেখতে গেছিল, সাথে সাথে শোনার পরে যদি বিশ্বাস করেন, হ্যাঁ, আর আপনার মধ্যে যদি আত্মসম্ভ্রম গায়রাত থাকে, অনেক সময় ইসলাম না থাকলেও করে ফেলে মানুষ, কারণ কেউ চায় না যে তার স্ত্রী খারাপ হোক, তাই না, সাথে সাথে কি করবেন, সন্ন্যতি তালাক দিবেন না, বেদাতি তালাক, যে তালাক হারাম তালাক দেওয়া অভ্যাস, হ্যাঁ, তিন তালাক, টেলিফোনটা উঠিয়ে সিনেমা গিয়েছিল মুখের সাথে তালাক, তো তালাক তালাক তালাক, তাই না, কি হইল, সর্বনাশ করে ফেললেন আপনি, আপনার মজা বুঝেছে আপনার স্ত্রী, আর আপনার এই এক তালাক দেওয়াতে নাই, যেটা শরীয়তে কোরআন হাদিস আছে সেটাই নেই আপনাদের কাছে, এক সেই লোকদের কাছে। সুতরাং গেল স্ত্রী গেল, একটা কথা শুনলেন, কত মিনিট লাগলো, এক মিনিট লাগেনি হয়তো, ওইদিকে টেলিফোনটা দেখেছেন, এইদিকে টেলিফোন উঠে দিলেন তালাক তদন্ত না করার কারণে। তাহলে পারিবারিক জীবনে সর্বনাশ নেমে আসল। কিছুক্ষণ পরে মাথাটা ঠান্ডা হয়েছে, তখন চিন্তা করতে লাগলাম ছেলে মেয়েগুলো কি করবো রে, একটু জিজ্ঞাসা করলাম না, একটু স্ত্রীকে জিজ্ঞাসা করতাম, আর আগে তো তালাক দিলাম, জিজ্ঞাসা করলাম না, একটু গেছিলি গেছিল না গিয়েছিল যাওনি, কিছু জিজ্ঞেস করলাম না, তার কাছে জানতে চাইলাম না, আর কারো কাছে কিছু জিজ্ঞেস করলাম, মাকে জিজ্ঞেস করতাম, পরে এগুলো খেয়াল হচ্ছে তাই না। হ্যাঁ, আর কাজ হবে না, কারণ ওই বিরাতি তরিকে তালাক দিয়েছেন, আর বিরাতি আকিদা বিশ্বাসী, বিরাতি মাথা মাথার বিশ্বাসী। তো আল্লাহ পাক বলছেন, আচ্ছা সামাজিক ক্ষেত্রে এরকম, সামাজিক ক্ষেত্রে শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে একজন লোক সম্পর্কে আপনার খুব ভালো ধারণা ছিল, তার সম্পর্কে কেউ যদি এতটুকু বলে দেয় সে আপনার সম্পর্কে বলছিল আপনি নাকি উমুকে টাকা মেরে খেয়েছেন, হ্যাঁ অমুক জায়গা থেকে নাকি আপনি বেমানি করে এসছেন, তারপর আর সম্পর্ক থাকবে ওর সাথে, সম্পর্ক থাকবে না, তদন্ত করতে হবে কথাটা আসলে বলেছে না বলেনি, কিভাবে বলেছে তদন্ত করতে হবে। আল্লাহ বলছে আইহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, ইন জাআকুম ফাসিকুন বিনাবা, কোন পাপী ব্যক্তি যদি কোন সংবাদ নিয়ে আসে, ফাসিকের একটি অর্থ হচ্ছে প্রসিদ্ধ অর্থ, যেটি সে অর্থ দিয়ে তাফসীর করলাম, আর এটা অধিকাংশ অনুবাদকারীরা অনুবাদ করেছেন, যে ফাসিক ফাসাকা এফসুক মানে বেরিয়ে যাওয়া, যেই ব্যক্তি আল্লাহ বা তার রাসূলের আনুগত্য থেকে সম্পূর্ণ বেরিয়ে গেল অথবা আংশিক বেরিয়ে গেল তাকে ফাসিক বলা হয়, এজন্য কাফেরকেও ফাসিক বলা হয়েছে, কাফেরকে ফাসিক বলা হয়েছে কারণ সম্পূর্ণ বেরিয়ে গেছে। মুশরিককেও ফাসিক বলা হয়েছে, সম্পূর্ণ আল্লাহর এবাদত বন্দেগীতে বেরিয়ে মুশরিক হয়ে গেছে। আর যারা কাবিরা গোনা করে তাদেরকেও ফাসিক বলা হয়, একটি কাবিরা গোনা করে তাকেও ফাসিক বলা হয়, দশটি কাবিরা গোনা করে তাকেও ফাসিক বলা হয়, ছোট বড় ফাসিক আছে, কাবিরা গোনা না করলে অহরহ সাগিরা গোনা করতে থাকে, দিনে পঁচিশ পঞ্চাশটা সাগিরা গোনা করে, ফাসেক বলা হয় সেগুলি, ফাসেক বিরুদ্ধাচরণকারী। আল্লাহ এবং রসুলের যেই ব্যক্তি নাফরমানি করল, আল্লাহ রসুলের ফরমান মোতাবেক বিধান মোতাবেক নিজেকে চালালো না, কাবিরা গোনা করে ফাসেক, কেউ তাহলে জুয়া খেলে ফাসেক, কেউ যদি মিথ্যা কথা বলে ফাসেক, আর যদি অহরহ মিথ্যা কথা বলে আরো বড় ফাঁসে ধীরে ধীরে বলি অমল্লাম ইয়াহকুমি মানুষ আল্লাহ ফাঁস, এখন যারা আল্লাহর প্রদত্ত বিধান দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে ফয়সালা করে না, আদালতে হোক আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হোক আর সামাজিক ক্ষেত্রে হোক, সামাজিক বিচারের ক্ষেত্রে হোক অথবা পারিবারিক ক্ষেত্রে হোক, শুধু এই কথাটাকে শুধু ওপরের লেভেলে কেন লাগাতে যাবো, সব ক্ষেত্রে অমল্লাম ইয়াহকুমি মানুষ আল্লাহ, আল্লাহ পাক যা নাজিল করেছেন তার নাজিলকে তো বিধান দিয়ে যে ব্যক্তি ফয়সালা করল না, ফায়সাল্লাহ নিজের ক্ষেত্রে কথা ফায়সাল্লাহ, আপনার জীবনে আল্লাহ পাকের বিধান নেই, পাঁচাত্তর নামাজ নেই, আপনার পারিবারিক জীবনে আল্লাহ পাকের বিধান নেই, আপনার স্ত্রীকে আপনি পর্দা করেন না, আপনার মেয়েদেরকে পর্দা করেন না, আপনি সহশিক্ষায় যুবক যুবতী কলেজ ইউনিভার্সিটিতে একসাথে পড়াচ্ছেন, আমার নামে আনন্দ সবাই কামাল ফাঁসেক, এরাই হচ্ছে ফাঁসেক, আর এক আয়াতে আল্লাহ আলেম বলেছেন আবার আর এক আয়াতে কাফের বলেছেন। তাহলে এই তিন স্তরের লোক আছে, যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে তারা তিন স্তরের, কেউ ফাসেক কেউ জালেম আবার কেউ কুফুরি করে। কোন নাফরমান ব্যক্তি অর্থাৎ কোন পাপী ব্যক্তি যার সম্পর্কে আপনার আস্থা নেই, এ মিথ্যাও বলতে পারে সত্য বলতে পারে, ইমানদার ব্যক্তি নয়, পুরো ইমানদার ব্যক্তি নয়, সে মাঝে মধ্যে মিথ্যা বলে বা বলতে পারে, এইরকম লোক নানা আছে, যে সে ইমানের দিক থেকে দুর্বল আমলের ক্ষেত্রে দুর্বল, এইরকম লোক যদি সংবাদ দেয় আপনার বাড়ি থেকে বাড়ির আশপাশ থেকে যে সংবাদটা আসছিল তাদের সম্পর্কে আপনার জানা আছে, যে একেবারে এত আল্লাহ ভীরু যে আপনার স্ত্রী সম্পর্কে খারাপ রিপোর্ট বাড়িয়ে দিবে না, দিতে পারে অসৎ উদ্দেশ্য নিয়ে দিতে পারে, আপনার জীবনে অশান্তি নিয়ে আসার জন্য দিতে পারে, আপনার ক্ষতি সাধন আপনার স্ত্রীর সাথে কোনো ঝগড়া ওখানে হয়েছে সেই জন্য ক্ষতি করার জন্য দিতে পারে। গুনাগার পাপি যদি তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে, ফাতা বাইয়ানু, তাহলে তার তদন্ত করে নাও, তা খতিয়ে দেখে নাও, তার খোঁজ খবর নাও। ফাসেকের আরেকটি তাফসীর করা যেতে পারে, সেটা শুধু পাপির সাথে খাস রাখবো না, কারণ শুধু পাপির ক্ষেত্রেই তদন্ত করব না, বরং এই ক্ষেত্রে আরেকটু ব্যাপক অর্থ হবে এইরকম, সেটা হচ্ছে ইনজাকুম ফাসিকুন, মানে কোন অজ্ঞাত পরিচয় ব্যক্তি যদি তোমার কাছে খবর নিয়ে আসে, সে ফাসিক নয় হয়তো, কিন্তু ওই লোকটির অবস্থা সম্পর্কে জানেন না, লোকটির অবস্থা সম্পর্কে জানেন না, এমন ইমানদার জানা আছে যে একেবারে মিথ্যা বলবে না, কখনো এরকম জানাও নেই, আবার মিথ্যা বলে এটাও জানা নেই, তাহলে এই অর্থ করলে সবগুলি কি সামিল হয়ে যায়, যে কোনো লোক যার অবস্থা সম্পর্কে জানে, সত্য বলতে পারে মিথ্যা বলতে পারে, আবার সে হয়তো মিথ্যা বলেনি কিন্তু কারো কাছ থেকে শুনে বলেছে, যার কাছ থেকে শুনেছে সে বাড়াবাড়ি করেছে হয়তো, এরকম হতে পারে। এই জন্য যদি এইরকম অর্থ করি ইনজাকুম ফাসিকুন জানা, বা কোন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মাজহুলুল হাল, যার অবস্থা জানা নেই, যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, পারিবারিক ক্ষেত্রে হোক ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক, ফাতাবাইয়ানু, তদন্ত করে নাও, এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে হোক, এই বিষয়গুলিতে দেখেন যদি চিন্তা কোরআন কারিমের দিগন্ত কত মানে প্রশস্ত, একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তি অথবা একটা ফাঁসে পাপী ব্যক্তি যাকে সিআইডি বিভাগে রাখা হয়েছে, ভালো মানুষ সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে দিল যে অমুক এই কাজ করেছে, অমুকের বাড়িতে অস্ত্র আছে, অমুকের কাছে মাদক দ্রব্য আছে, আর ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হলো, ও শাস্তি দিয়ে দেওয়া হলো, অন্যায় হলো না, অন্যায় হলো, আল্লাহ ফাতা বেন তদন্ত করো, তোর সিআইডি ডিপার্টমেন্ট যে সংবাদটা পৌঁছালো, অথবা এইরকম অসৎ কিছু লোকেরা আছে যারা অনেক ভালো মানুষ সম্পর্কে এইরকম তথ্য দিয়ে থাকে, তাদের সম্পর্কে তদন্ত করো, দেখো সব ক্ষেত্রে হতে পারে, মিডিয়া তো আজকাল অধিকাংশ মিডিয়াই তো মিথ্যার উপর নির্ভরশীল, যে খবরগুলি প্রচার করা হয় পত্র পত্রিকায় সেগুলি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রচার করা হয়, এই জন্য তাদের উদ্দেশ্যের বিপরীত যেগুলি টার্গেটের বিপরীত সেগুলিকে লুকিয়ে রাখা হয়, সাজিয়ে পেশ করা হয়, মিডিয়াতে যেসব খবর প্রচার করা হয় মনে রাখবেন আজকাল এই অবস্থা, একটা ভালো মানুষকে ধরেছে অন্য কোথাও থেকে আর নিয়ে এসে শো করছে যে একে এসে আদর একে কোনো সম্পর্ক নেই, আজকাল এই করছে কোনো সম্পর্ক নেই, আশ্চর্য হয়ে যাবে আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এইরকম অজ্ঞাত পরিচয় ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে, পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে হোক, ফাতাবাইয়ানু, তদন্ত করো, আন্তুসিবু কওমান বিজাহালা লি আল্লা তুসিবু, আসলে ছিল যাতে করে কোন এক সম্প্রদায়কে অজ্ঞতাবশত তোমরা কষ্ট না দাও, তার কথার ভিত্তিতে নির্ভর, কথার উপর নির্ভর করে তার কথার ভিত্তিতে ধরে নিয়ে এসে তো শাস্তি দিয়ে দিল, তার এই রিপোর্টের ভিত্তিতে তুমি স্ত্রীকে তালাক দিয়ে দিলে, বা স্ত্রীর সাথে তুমি রাগারাগি করে নিলে, স্ত্রীকে মারধর করে দিলে, বাড়িতে থাকলে সে মারতে শুরু করলো, তদন্ত করা নিয়ে গেছে, বন্ধু বান্ধব গ্রামে যেসব লোকেরা আছে, সমাজে যেসব লোকেরা আছে যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, এদের মধ্যে সামাজিক ক্ষেত্রে ওইরকম, এই রেপোর্ট শোনার পরে তার সাথে দুশ্মনী করলে, সঙ্গে দেখা সালামি নেই, তদন্তই করলে না যে কি হয়েছে না হয়েছে, কলিগদের মধ্যে যে একই প্রতিষ্ঠানে কাজ করছে কি এরকম কি কথা বলে দিচ্ছে তোমার সম্পর্কে, অমুক বলেছে যে অহংকারী, আসলে এরকম কথা হয়নি, লোকটা সালাম দেয় না, সালাম নেয়, এরকম ঘটনা ঘটেছে প্রায় দেখা যায় যে লোকটা সালাম দেয় না, সালাম নেই, শুধু দিলে সালাম নেবে আর না হলে সালাম দেবে না, সিঁড়িতে যাচ্ছে আসছে সালাম, কোনো এক সময় কথা হয়েছে লোকটা জানি না আপনাদের সাথে কেমন করে, কিন্তু সালাম প্রায় দিলে সালাম উত্তরটা দেয় কিন্তু সালাম কোনোদিন দেয় না, নিচে থেকে আসছে বাইরে থেকে আসছে, আমরা দাঁড়িয়ে আছি তাহলে যে ব্যক্তি আসছে তাকে সালাম দেওয়া উচিত না, ও সালাম দেবে না, সালাম দিলে অলিক সালাম বলবে, এই ঘটনা হয়তো আলোচনা করেছে, ওটাকে আর একজন শোনার পরে ওকে কি ওর বন্ধু হওয়ার জন্য বলছে তোমার সম্পর্কে বলছে তুমি নাকি অহংকারী সালাম দাও না, দেখেন অহংকারী কথাটা বাড়িয়ে দিল, আলোচনা হচ্ছে যে সালাম দেয় না সে, আর সালাম না দাও অহংকারের লক্ষণ অবশ্যই, যে সালাম দেয় না শুধু নেওয়ার চিন্তায় থাকে যে দিলে নেবো দিলে নেবো আমি দেবো না, অহংকারের লক্ষণ, এই জন্য বিচনাটা আদি আল্লাহ যে সালাম বেরিয়ে মনে হয় কি বল, যে ব্যক্তি সালাম আগে দিতে পারে সে অহংকার মুক্ত, অহংকার মুক্ত, তার মধ্যে অহংকার নেই, তারপরে সেই ব্যক্তি গরম নেবো সাথে আমাকে অহংকারী বলেছে ঠিক আছে ওকে সালামই দেবো না, কোথায় বলে না, একই প্রতিষ্ঠানে, একই দোকানে, একই জায়গায় চাকরি করতে গিয়ে, কাজকর্ম করতে গিয়ে, একই কোম্পানি থাকতে গিয়ে এরকম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সংশোধন করতে চেয়েছেন। আল্লাহ বলছেন ফাতাবে তদন্ত করে দেখো, আন্তসিব কওমান বিজাহালা, কারণ তোমরা যদি তদন্ত না করো তাহলে কি হবে, কোন সম্প্রদায়কে তোমরা তোমাদের অজ্ঞতার কারণে ক্ষতিগ্রস্ত করে দেবে, তা ক্ষতি করে দেবে। ক্ষতি করে দেওয়ার পরে পরে যখন আসল ব্যাপারটা স্পষ্ট হবে, ফাতুস বেহু আলা মা ফালতুম না দেনি, তোমরা যা কিছু করেছো এর উপর পরে কি হবে, অনন্তপ্ত লজ্জিত হবে। হাই কি করলাম, হাই কি করলাম, আমি স্ত্রীকে তালাক দিয়ে দিলাম, হাই কি করলাম, লোকটার সাথে ঝগড়া করে দিলাম, হাই কি করলাম, এর সাথে দুশ্মনী করে দিলাম, একে মেরে দিলাম, পরে লজ্জিত হবে। দুনিয়াতে যদি লজ্জিত না হও, যেমন শাসক গোষ্ঠী, হ্যাঁ নিরাপত্তা বিভাগ, দুনিয়াতে হয়তো লজ্জিত হলো না, কারণ ক্ষমতা আছে। একজন নির্দোষীকে ধরে, একজনের রেপোর্টের ভিত্তিতে ধরে নিয়ে গিয়ে ওকে শাস্তি দিয়ে দিল, আর কাল কেমন আল্লাহ পাকের দরবারে যখন হাজির হবে, এই লোকটাকে কেন ধরেছিল বলো, এই লোকটাকে 5 বছর জেল কেন দিয়েছিল বলো, এই লোকটাকে মার্ডারের আসামি করেছিল কেন, একে মার্ডারে অংশ নিয়েছিল কেন, কি জবাব দেবে সেই দিন। ফাতুসবিহু আলা মা ফালতুম নাদিমিন, যা কিছু করেছো তার উপর দুনিয়াতে অথবা আখেরাতে লজ্জিত অনুতপ্ত হইতে হবে, যে হাই কি করেছি, হাই কি করেছি, এখন লিখে নিয়ে যাবে তোমার, তার গুণাগুলি তোমার উপরে চাপিয়ে দেবো, জান্নাতে যাবে, তোমাকে জাহান্নামে যেতে হবে, মনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আলামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, ওয়া আলামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, আর জেনে রাখো যে তোমাদের মাঝে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, তোমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, এখনো রয়েছেন। কোরআন যখন নাজিল হচ্ছে তখন কোন কোন আয়াতে এই রকম ভঙ্গিমায় কথা বলা হয়েছে যে সাহাবাই কেরামদেরকে সম্বোধন, যাদের প্রথম সম্বোধন করা হয়েছে তাদেরকে সম্বোধন করে বলা হয়েছে কথা, এই কথা পরবর্তী কালের লোকের জন্য প্রযোজ্য নয়। আল্লাহ পাক বলছেন যে জেনে রাখো হে সাহাবাই কেরামরা, আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে মাঝে আর তোমাদের মাঝে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজুদ হয়েছেন, বহু ক্ষেত্রে যদি তোমাদের কথা তিনি মেনে নেন, তাহলে কথা কার সম্পর্কে প্রযোজ্য, যদি বলে আমাদের মাঝে রয়েছেন, যেমন বেরেলভি, কবর পূজারী, বেদাতপন্থী, যা নিজেদেরকে রেজি বলে বা আহলে সুন্নাত বা সুন্নি বলে, সুন্নি মুসলমান, হ্যাঁ সুন্নি না, ওরা কবর পূজারী, আহলে সুন্নাত নামটি ভালো নামটি তারা নিয়েছে, এই বেরেলিরা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের একটা শিরকি আকীদা হচ্ছে, বেশ কিছু শিরকি আকীদার মধ্যে একটি শিরকি আকীদা হচ্ছে যে নবী হাজির নাজির মানে সব জায়গায় মজুদ, আর দলিলে কোরআনের অপব্যাখ্যা করে বাবা আলামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, দেখো কোরআনে আছে সূরা হুজুরাতে যে জেনে রাখো তোমাদের মাঝে রাসূল রয়েছেন, তো রাসূল আছে তোমাদের মাঝে, আল্লাহ কোরআনে বলছেন। তাই যদি হয় আল্লাহ কোরআন এই কথা বলছে, অমা কোন তালাদাইহিম ইজ ইউলকুন আকলামাহুম, তারা তাদের কলম নিয়ে যখন তারা ওই মারিয়াম আলাইহাস সালামের কে দেখাশোনা করবে এই নিয়ে যখন তারা কি করা বলে সেটাকে, কোরা কোরা করা আরবি ভাষায় বলে, আর সেটা হচ্ছে আজকালকার ভাষায় আপনার লটারি করা বলে, যদিও লটারি ভাষাটি জিওতে আজকাল পরিণত হয়েছে, ভাগ্য নির্ণয় করা কার ভাগ্যে আসে। আল্লাহ বলছে অমা কোন তাল্লাদাইহিম, হে নবী তুমি তো সেখানে ছিলে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গায়েব বলছেন। আল্লাহ আরো বলছেন অমা কুন তাল্লাদি ইজ আজমাউ আমরাহুম ওয়াহুম ইয়ামকুরুন, ওটা তো না হয় বিগত যুগে হলো, তারপরে যারা বলছে নবী হাজির নাজির বলছে সব যুগে হাজির নাজির তারা বলছে, তো কোথায় হাজির নাজির, নবী বলছেন তা হাজির না, আল্লাহ বলছেন অমা কুন তাল্লাদি, আল্লাহ বলছেন অমা কুন তাল্লাদি ইজ আজমাউ আমরাহুম, হে নবী তুমি তাদের কাছে ছিলে না যখন তারা ষড়যন্ত্র করছিল তোমার বিরুদ্ধে, অহমিয়াম করুন ষড়যন্ত্র করছিল এবং তারা ঐক্যমত পোষণ করেছিল তোমাকে মারার জন্য মক্কায়, যখন মক্কার কোরেশরা মিটিং করেছিল কাফেররা বিভিন্ন গোত্রকে নিয়ে যে মোহাম্মদকে মারতে হবে আজকে রাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন তুমি সেখানে ছিলে না, তুমি সেখানে ছিলে না, তাহলে নবী হাজির নাজির কোথায়, নবী হাজির নাজির না, নবী করিম সাল্লাল্লাহু হাজির নাজির এই আকিদার ভিত্তিতে তারা মিলাদের সময় কিয়াম করে, একটা চেয়ার খালি রাখে, একটা চেয়ার খালি রাখে, আর তারপর বক্তব্য চলতে চলতে যখন ইয়ানবী সালাম আলাইকা শুরু হয় তখন চট করে দাঁড়িয়ে যায় যে নবী চলে এসেছেন আপনার বাড়ি যান, নবী তো শরীফ নিয়ে এসেছেন, দাঁড়ান দাঁড়ানি করে, তা শুনেছেন এরকম, আজ শুনেছেন, আমি কি শুনেছেন এরকম, এই শিরকি আকিদা আছে। আচ্ছা বলেন, ভদ্র মানুষ, সম্মানিত মানুষ প্রথমে আসে না শেষখানে? তোরা তো অনেকক্ষণ প্রোগ্রাম করার পরে, তাদের মহফিল করার পরে বলছে যে নবী এখন চলে এসছেন, তার মানে পরে আসবেন নেক মরে দিচ্ছেন? আশ্চর্য কথা, কত বড় বেয়াদবি, বেয়াদবি। অতিরঞ্জন করতে গিয়ে বড় বেয়াদবি করেছে তারা। তাদের শিরকি আকিদা, আল্লাহ ছাড়া কেউ হাজির না, আল্লাহ এলমের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে হাজির, এবং আল্লাহ পাক নাজের মানে সবকিছু দেখেন, না নবী হাজের সব জায়গায় উপস্থিত, আর না নবী নাজের সবকিছু দেখেন। যদি নবী যেন সবকিছুই দেখেন আর সব জায়গায় হাজির, তাহলে মুনাফিকরা যেখানে ষড়যন্ত্র করত সব তো নবী জানতেন, তাহলে আল্লাহকে জানাবার কি প্রয়োজন? তাহলে নবী করিম সাল্লাম সাহাবাই কেরামদের দলগুলিকে পাঠালেন সিরাত নবী, আচ্ছা আর ওই লোকগুলিকে ধরে শহীদ করে দিলে, এরকম ঘটনা ঘটেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সব জায়গায় হাজির নাজির, তো উঁটের তলাখান দেখেননি যে হাতটা পুড়ে আছে, উঁটটা বেশ আছে, এটুকু জানলেন না? ওখানে হাজির না? আশ্চর্য কথা, ঘটনা জানেন না? মায়ের রাজি আল্লাহ তাআলা হাড় হারিয়ে যাওয়ার সহিহ বুখারীতে হাদিস আছে, হাড় পড়ে গেছে ছিঁড়ে আর উঁটটা ওখানে বসে গেছে, আর হাড় খুঁজতে খুঁজতে খুঁজতে সাহাবে কেন কয়েকশো জনকে জঙ্গলে বনে খুঁজতে খুঁজতে হয়রান হয়রান হয়ে গিয়ে যখন হাড় মোটেই পাওয়া যাবে কি করে, উঁটটা বসে আছে, সেখানে চলো আর পাওয়া যাবে না। সহিহ বুখারী শব্দ বলছে ফাবাসনাল বাইরা, উঠকে উঠাইলা ফাওয়া যাবে না, একদা তাহতাহু, হার মালা তাহতাহু তার নিচে পড়ে আছে, এটুকু খবর রাখেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আলেমুল গায়েব, কি করে হইলেন এই শিরকি আকিদা? আর হাজির নাজির কি করে হইলেন? ওখানে হাজির হইলেন না তিনি, বরং তখনই হাজির ছিলেন যখন ঝরে পড়ছিল, খসে পড়ছিল মালা, তখন কোথায় গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হাজির ছিলেন না? হাজির মানে হাজির নাজির মানে সর্বদাই হাজির, কোথায় হাজির? বহু ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে, আর কোরআন হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির নন, এটি হচ্ছে শিরকি আকিদা। তো ওরা বলে যে সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের মাঝে রয়েছেন, এই আয়াত আছে, আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে রাসূল রয়েছেন, তাহলে আমাদের মাঝে রাসূল রয়েছেন, আমাদের কথা কি করে মানবেন এখন? আল্লাহ তারপর অংশ বলছেন লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরে, বহু ক্ষেত্রে যদি তোমাদের কথা নবী শুনে নেন, এখন নবী আমাদের কথা কি করে মানবেন? তাহলে বোঝা যাচ্ছে যে কথা আর ভঙ্গিমাটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তোমাদের মাঝে মজুদ আছেন, আর তোমাদের সব কথা সব পরামর্শ যদি নিয়ে নেন, তুমি এক পরামর্শ, আর একজন আরেক পরামর্শ, আরেকজন আরেক পরামর্শ, সবার কথা মতো যদি তিনি চলেন, তাহলে বহু রাস্তা তখনই জন্মে যেত, এত তরিকত পরে আর এই বিরাদী তরিকত নিয়ে তখনই জন্মে যেত, তাই না? বহু ক্ষেত্রে যদি তোমাদের কথা শুনে নিতেন, মেনে নিতেন তিনি, লানিতুম, তাহলে তোমরা কষ্টে পড়ে যেতে, মুশকিলে পড়ে যেতে, তোমরা নিজের পরামর্শ দিয়ে নিজেরা মুশকিলে পড়ে যেতে। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তবে আল্লাহ পাক তোমাদের কাছে ঈমানকে ভালোবাসার বস্তু করে দিয়েছেন। হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তোমাদের কাছে ঈমানকে ভালোবাসার বস্তু করে দিয়েছেন, তোমাদের অন্তরে ইমানের ভালোবাসা জন্মিয়ে দিয়েছেন। কার প্রশংসা আল্লাহ করছেন? হ্যাঁ, সাহাবাই কেরামদের, কিয়ামত পর্যন্ত সব মানুষের কথা না এখানে বলা হয়, এখানে সাহাবাই কেরামদের কথা বলেছে। আল্লাহ পাক ইমানকে তোমাদের অন্তরে অত্যন্ত প্রিয় করে দিয়েছেন। ও জাইয়া নাহু ফি কুলুব, সাহাবাই কেরামদের গুণগুলি শুনেন এখানে, ও জাইয়া নাহু ফি কুলুব, তোমাদের হৃদয়ে এই ইমানকে সুশোভিত করে দিয়েছেন, সৌন্দর্য করে দিয়েছেন, ইমান দিয়ে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, এবং তোমাদের অন্তরে কুফরের আর পাপের ফাসিকের, ওয়াল ইসয়ান আর বিরুদ্ধাচরণের ঘৃণা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সাহাবীরা কুফরিকে ঘৃণা করতেন, ফাসিকি পাপকে ঘৃণা করতেন, ওয়াল ইসয়ান এবং নাফরমানি বিরুদ্ধাচরণ করাকে ঘৃণা করতেন, এই আল্লাহ গুণগুলি সৃষ্টি করে দিয়েছিলেন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের অন্তরে। আল্লাহ পাক বলছেন এই ভালো গুণগুলির কারণে উলাইকা হুম রাশিদুন, এরাই হচ্ছে কি হিদায়ত প্রাপ্ত রাশিদুন, এরাই হচ্ছেন সঠিক পথ প্রাপ্ত হিদায়ত প্রাপ্ত রাশিদুন, এরা হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাই কেরামদের সার্টিফিকেট কি দিলেন? যে এরা হচ্ছেন রাশিদুন, হিদায়ত প্রাপ্ত, পক্ষান্তরে যারা সাহাবাই কেরামদের দুশ্মন তারা কি বলে, চেনেন তাদেরকে না চেনেন না? যারা সাহাবা কেরামদেরকে গালি দেয়, সাহাবা কেরামদেরকে কাফির বলে, সাহাবেকরামদের নাম পর্যন্ত পাবেন না, তাদের প্রচার মাধ্যম অনেকে বাংলায় শুনেন, শুনেন না, অনেকে বাংলায় শুনেন আর তাদের ওই ইসলামের ইসলাম মাখা কথাগুলি শুনে ধোকা খেয়ে যান, আর তাদের আন্দোলন আন্দোলন আমাদের বাঙালি মাসাল আন্দোলন খুব পছন্দ করে, যার ফলে ওরা আন্দোলন করে বিপ্লব ঘটাতে পেরেছে আমরাও বিপ্লব ঘটাবো, এইসব আর তাদের কুফুরি আর শিল্প ভরা আর সাহাবাই কেরামদের শত্রুতা ভরা ধর্ম সম্পর্ক খুব রাখেন না, ভালো করে শুনবেন, জিন্দিগিতে কখন আবু বকর ওমরের নাম তাদের প্রচার মাধ্যমে শুনবেন না, আর যদি কখনো শোনেন তো গালি শুনবেন রাজিয়াল্লাহ তাআলার প্রশ্নে উঠে না, না প্রথম খলিফা না দ্বিতীয় খলিফা না তৃতীয় খলিফা উসমান রাজিয়াল্লাহ তাআলার কারো নাম শুনবেন না। আমার কাছে বেশ কিছু বই এসছে তাদের, প্রথম ইসলামের কথা লেখা ইসলামের কথা নাম লিখে না যা আমাদের বই, ওই নামটা থাকলে তো বোঝা যায় শিয়া লিখা থাকলে বোঝা যায় না, নাম লিখা নেই, পুরো বইটা পড়ে ফেলে দিলাম আবু বকর ওমর কোন সাহাবীর নাম নেই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাম উঠে নেই, আলী ফাতেমা হাসান হুসাইন যদি কিছু থাকে দু একটা কথা তাহলে এদের নামগুলি আছে, তাদের কাছে মাত্র পাঁচজন সাহাবী মুসলিম ছিল বাকি সব কুফরি করেছে, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, এই কুফরি থেকে আল্লাহ যেন তাহাতে রাখেন আমাদেরকে, পাঁচজন সাহাবী শুধু মুসলিম আর 1,24,000 নবীর সাথে হজ্জাতুল বিদা করলেন বিদায় হজ করলেন সব নাকি মুর্তদ হয়ে গেছে, এটা হলো তাদের ধর্ম, এর দ্বারা তারা আল্লাহ নৈকট্য লাভ করতে চায়, সাহাবাই কেরামদের দুশ্মনী করে আল্লাহ নৈকট্য লাভ করে, এটা কোন জাতির মধ্যে পাবেন না, যে কোন জাতিকে গাল দেওয়া আল্লাহ নৈকট্য লাভ এটা কোন জাতির মধ্যে পাবেন না আপনি, যদি না সারা হিন্দুকে জিজ্ঞাসা করেন যে মুসলিমকে গাল দেওয়া কি তোমাদের ভগবানের নৈকট্য লাভ করাবে, কখনো বলবেন এটা কথা, কখনো বলবেন এই কথা, কোন ধর্মের ওই নীতিতে এই কথা নেই, যে সাহাবাই কেরামদেরকে গাল দিলে অমুককে গাল দিলে আল্লাহ নিকটবর্তী হইতে পারবো আল্লাহর ওলি হইতে পারবো এবং শয়তানের ওলি হবে, আল্লাহ পাক কোরআনে স্পষ্ট তাদের সম্পর্কে বলছে উলাই কাহুমুর রাশিদুন, এরাই হচ্ছেন হিদায়তপ্রাপ্ত, আল্লাহ তাদের সম্পর্কে সূরায়ে তওবার আয়াত নম্বর 100 মনে রাখবেন, তাতে বলেছেন ওয়াসাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা তাবাউন বিহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ পাক বলছেন আল্লাহ রাজি হয়ে গেছেন তাদের উপর, আর তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে আর আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিদান পেয়ে তারাও রাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ, রাজি হয়ে গেছেন, আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমল তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস সত্যিকার অর্থে ভালোভাবে বোঝার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন, আমাদের আকীদা আমল আখলাক চরিত্র ইবাদত বন্দেগী সংশোধন করার যেন তৌফিক দান করেন, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় সময় ছিল নাকি ঘড়িটা এগিয়ে আছে, একটি আয়াতের সম্পর্ক এই আয়াতের সাথে আছে বন্ধ করিস নাকি, আল্লাহ পাক বলছেন 8 নম্বর আয়াতে ফজলান মিন আল্লাহ ওয়া নিয়মা, এটি হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ এবং আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের অনুগ্রহ এবং আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ আলিমুল হাকিম আল্লাহ পাক সবকিছু জানেন এবং আল্লাহ পাক প্রজ্ঞাময় আল্লাহ পাক প্রজ্ঞাময় আল্লাহ পাকের নিয়ামত কি সাহাবাই কেরামদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানকে কি করে দিয়েছেন প্রিয় করে দিয়েছেন এবং ঈমান দিয়ে সুশোভিত করেছেন তাদের অন্তরকে, তাদের কুফরির ঘৃণা তাদের মধ্যে দিয়েছেন, ফাসেকের ঘৃণা দিয়েছেন, পাপের ঘৃণা দিয়েছেন এবং আল্লাহ পাক তাদেরকে হেদায়াত প্রাপ্ত করেছেন, এটা আল্লাহ পাকের অনুগ্রহ এবং নিয়ামত, আল্লাহ পাক সবকিছু জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়াইন তায়ফাতান মিনাল মুমিন ওয়াইন তায়ফাতান মিনাল মুমিনিন ক্বাতালু ফাসলিহু বাইনাহুমা, এই আয়াত সূরা হুজরাতের আয়াত নম্বর 9, তাতে আল্লাহ পাক ইরশাদ করছেন মুমিনদের দুটি দল যদি আপোষে যুদ্ধলিপ্ত হয়, ইক্বাতালু মানে আপোষে লড়াই করা, কাতালা মানে এক পক্ষ থেকে হত্যা করা, আর ইক্তাতালা বা কাতালা মানে পরস্পর মারামারি করা লড়াই করা, আল্লাহ পাক বলছেন যদি মুমিনদের দুটি দল, তায়ফা তায়ফা মানে একটি দল, তায়ফাতান দুটি দল, যদি দুটি দল মিনাল মুমিনিন মুমিনদের ইক্তাতালু আপোষে যুদ্ধলিপ্ত হয় মারামারি শুরু করে, তাহলে এই সমস্যার সমাধান কি, দুটি দল আল্লাহ বলেছেন সে ব্যক্তি ব্যক্তির সাথে হতে পারে, একটি পরিবার আরেক পরিবারের সাথে হতে পারে, একটি সমাজ আরেকটি সমাজের সাথে হতে পারে, একটি দেশ আরেকটি দেশের সাথে হতে পারে, বা একই দেশের দুটো শক্তি হতে পারে, যেমন আজকাল গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধী দল মাস্ট হইতে হবে, মানে অপোজিশন পার্টি হইতে হবে, আর মানে এমনিতেই তার একটা বিরোধী দল তৈরি হওয়া তাদের কাছে আবশ্যক। অথচ ইসলামে এটা হারাম, ইসলামে যখন ইসলামিক শাসক হবে তখন তার কোন বিরোধী দল থাকবে না, সৌদি আরব বিরোধী দল আছে, হারাম এটা ইসলামে। ইসলামী আইনের যদি বাস্তবায়ন করে, আর মুসলিমের জন্য ফরজ যে ইসলামী আইনের বাস্তবায়ন করবে, মুসলিম শাসকের জন্য ফরজ, তাহলে সেখানে বিরোধী দল থাকাই হারাম। বিরোধী দল বলে কিছু নেই ইসলামে, এটা একটি ইসলাম বিরোধিতার দিক, ইসলাম বিরোধী গণতন্ত্র যে ইসলাম বিরোধী তার একটা দিক, যে ইসলামে বিরোধী দল বলে কিছু নেই, অপোজিশন বলে কিছু নেই। ইসলামে আছে যে ইসলামী আইনের বাস্তবায়ন করলে যাদেরকে আল্লাহ ক্ষমতা দিবেন এবং তাদেরকে সৎ পরামর্শ দিবে বাকি লোকেরা এবং তাদের আনুগত্য করবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, মুমিনদের দুটি দল যদি পরস্পর যুদ্ধে লিপ্ত হয়, মারামারি শুরু করে, ফাসলিহু বাইনাহুমা, তার সমাধান হচ্ছে যে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও। মীমাংসা করার জন্য দুই পক্ষ থেকে হয় না, হয়তো এদিকে একদল এদিকে একদল, দুই দল কাছাকাছি আসতেই চায় না, টেবিলে বসতেই চায় না একসাথে এসে, তাহলে কি করে মীমাংসা হবে? এখান থেকে স্পষ্ট হয় যে একটা তৃতীয় পক্ষ লাগবে, তাই না? তৃতীয় পক্ষ, আর তৃতীয়কে আরবি ভাষায় সালিস বলে, সালিস, তাই না? সালাসা থেকে সালিস, এই জন্য আমাদের সামাজিক বিচারগুলিকে সালিস বলে, তাই না? বলে না বিচার সালিস, বিচার সালিস, আসলে সালিস শব্দ আরবি শব্দ, কিন্তু যারা বলে তারাও বুঝে না। তো তাহলে তৃতীয় পক্ষ লাগবে, তৃতীয় পক্ষ লাগবে যারা এদের মাঝে মীমাংসা করে দেবে, সমাজের যে জ্ঞানী ব্যক্তিরা রয়েছে তারা তৃতীয় পক্ষ হবে, নিরপেক্ষ, তারা এদের পক্ষ নেবে না ওদের পক্ষ নেবে না, তৃতীয় পক্ষ হয়ে মীমাংসা করার চেষ্টা করবে যে কার কাছে হক আছে, কে নাই সঙ্গত, কে অন্যায় করেছে। এভাবে তারা আলোচনার মাধ্যমে তাদেরকে একসাথে বসে আসলে হুবাইনাহুম, আল্লাহ পাকের এই আদেশে বাস্তবায়ন করবে, আদেশের উপর আমল করবে, তোমরা তাদের মাঝে এই দুই দলের মাঝে মীমাংসা করে দাও। মীমাংসা করতে গিয়ে দেখলেন যে একদল তো মানতে রাজি, আর একদল মানতে রাজি না, মানবেই না, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে একদল হচ্ছে শাসক গোষ্ঠী, আরেক দল তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, এই বিদ্রোহীরা মানতে রাজি না, এদেরকে মানাবার জন্য বুঝাতে হবে, বসাতে হবে, সমঝোতে আসতে হবে, না মানতে রাজি না, মানতে রাজি না। বিদ্রোহী দল শাসক গোষ্ঠীর বিদ্রোহী দল যারা, বিরোধী দল যারা, তারা মানতেই রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, আল্লাহ পাক বলছেন অতঃপর যদি তাদের একটি দল, ইহদাহুমা এই দুই দলের একটি দল যদি আলাল উখরা অপর দলটির উপর জুলম অত্যাচার করে, বাড়াবাড়ি করে, জুলম অত্যাচার করে, দুই দল সে এমনি দল, রাজনৈতিক দল বলবেন না সবসময়, এমনি দল হইতে পারে, দুটি অংশ মারামারি চলছে, একটি দল মানতে রাজি না, বিচার মীমাংসা মানতে রাজি না, আর একটি দল অন্যায় করে যাচ্ছে, অন্যায় করার জন্য একেবারে উদ্বুদ্ধ হয়ে উঠেছে। আল্লাহ পাক বলছেন যদি একটি দল আর এক দলের ওপর সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, ফাকাতিলুল্লাতি তাবগি, তাহলে হে তৃতীয় পক্ষ, হে নিরপেক্ষ লোকেরা, তোমরা অনিরপেক্ষ থাকিও না, তখন কি করতে হবে? ওই দলটি, যেই দলটি জুলম অত্যাচার করা শুরু করেছে, সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, অন্যায় অত্যাচারে আগে বেড়ে রয়েছে, তাদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র সংগ্রাম করো, ফাকাতিলু, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। হাত্তা, কতক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে? হাত্তা তাসিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই সীমা লঙ্ঘনকারী দলটি, জালেম দলটি, বাড়াবাড়ি যে দলটি করেছে, যে দলটি যুদ্ধ বন্ধ করতে রাজি না, এই দলটি আল্লাহ পাকের আদেশের দিকে ফিরে না আসবে। হাত্তা তাসিয়া ইলা আমর, ফা আয়া ফিয়া মানে ফিরে আসা, রাজা, হাত্তা তাসিয়া ইলা আমরিল্লাহ, আল্লাহ পাকের আদেশ, অর্থাৎ আল্লাহ পাকের আদেশ হচ্ছে মীমাংসা করা, কম্প্রোমাইজ করা, সন্ধি করা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের আদেশের দিকে ফিরে না আসবে, সম্পর্ক ভালো না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। ফাইনফা আত, সুতরাং যদি তারা ফিরে আসে, হ্যাঁ যে ঠিক আছে এখন মানতে রাজি, এতক্ষণ মানতে রাজি হচ্ছিল না, বিচার মানবে না, মীমাংসা মানবে না। তারপরে যখন তাদের বিরুদ্ধে এই তৃতীয় পক্ষ ছিল, যারা তালেব ছিল, তারা বললো তোমাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব, তখন সোজা হয়েছে মানতে রাজি। আল্লাহ বলছেন ফাইন ফা যদি ফিরে আসতে চায় আল্লাহর বিধানের দিকে, তাহলে ওদেরকে অসহায় ছেড়ে দিও না, বা ওদেরকে আবার মারামারি করার জন্য সুযোগ দিও না, বা ছেড়ে দিও না, সমস্যাকে আরো বড় হতে দিও না। ফা আসলিহু বাইনাহুমা, এই দুই দলের মাঝে তোমরা মীমাংসা করে দাও, বিল আদলি, ন্যায়সঙ্গত ভাবে, ইনসাফের সাথে, ওয়াকসিতু, এবং তোমরা ন্যায় বিচার করবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করবে। ওয়াকসিতু আদল মানেও ইনসাফ, ন্যায় বিচার করা, আর কিস্তুন মানে হচ্ছে ইনসাফ, ন্যায় বিচার করা। দুইটি শব্দ আল্লাহ পাক পাশাপাশি উল্লেখ করেছেন। একটা শব্দ যদি বারবার ফিরে আসতো ভালো লাগতো না, একটা শব্দ যদি বারবার বলেন তাহলে কথা শুনতে ভালো লাগে, কিন্তু যদি প্রতিশব্দ বলেন, একটি কথাই বলতে চাইছি কিন্তু প্রতিশব্দ বলছেন, হ্যাঁ অন্য শব্দ দিয়ে অন্য কথা দিয়ে ব্যক্ত করছেন, তাহলে শুনতে খারাপ লাগবে না, ভালো লাগবে। এটা হচ্ছে কোরআনে কারীমের অলঙ্কার। দেখেন আল্লাহ পাক বলছেন ফাসলিহু বাইনাহুমা বিল আদলি, নাই সঙ্গতভাবে তাদের মাঝে, এই দুই দলের মাঝে যে ঝগড়া বেঁধেছে, যুদ্ধ বেঁধেছে, তাদের মাঝে কি করে দাও, মীমাংসা করে দাও, ইসলাহ আসলাহ ইসলাম মানে মীমাংসা করা। ওয়াকসেতু আদল মানে তারপরে ওয়াকসেতু, এবং তোমরা নেই প্রতিষ্ঠা করো বা নেই বিচার করো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নেই পরায়ণ ব্যক্তিদেরকে, নেই পরায়ণ দলকে, যারা নেই সঙ্গত জীবনযাপন করে, নেইকে প্রতিষ্ঠিত করে, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। তাহলে এই আয়াতের বিধান স্পষ্ট, দুই ব্যক্তির মধ্যে লড়াই হোক, দুটি দলের মধ্যে হোক, দুটি পরিবারের মধ্যে হোক, হ্যাঁ আর দুটি সমাজের মধ্যে হোক, আর গোটা দেশের মধ্যে দুটি দল হয়ে যাক, আর গৃহযুদ্ধ লেগে যাক, হ্যাঁ একদল শাসক গোষ্ঠী আর একদল হচ্ছে বিরোধী দল, এরকম হোক, অথবা এক দেশ আর এক দেশের সাথে হোক, এই সমস্ত ক্ষেত্রে এই আয়াত দিক নির্দেশনা দিয়েছে মানব জাতিকে, যে আল্লাহ ফাকরুল আলমিন ন্যায়কে ভালোবাসেন, যারা ন্যায় প্রতিষ্ঠাকারী তাদেরকে ভালোবাসেন, সুতরাং তোমরা ন্যায় বিচার করবে এবং তাদের মাঝে মীমাংসা করে দেবে। এই ক্ষেত্রে একটা বাস্তব প্রমাণ দেখানো যাক সাহাবায়ে কেরাম জামানায়, তাতে আরো ব্যাপারটা স্পষ্টভাবে বুঝতে পারবেন। আলী রাজি আল্লাহ তাআলা যখন খলিফা হলেন, চতুর্থ খলিফা, তাই না, খলিফায়ে রাশেদ এবং ন্যায়সঙ্গত খলিফা রাজি আল্লাহ তাআলা, উসমান রাজি আল্লাহ তাআলা শাহাদাতের পরে, তখন সকলে তার সাথে বায়াত করল, সমস্ত সাহাবায়ে কেরাম তারা বায়াত করলেন, শপথ করলেন, তার বোনরা সে জমানা যারা ছিলেন তারাও শপথ করলেন। একটি দল তারা কিছু অজুহাত পেশ করল, তারা তাদের যুক্তি পেশ করল, তাদের নেতৃত্ব ছিলেন মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুক্তি তাদের কাছে যুক্তি ছিল, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যুক্তি ছিল। এই ক্ষেত্রে ইজতিহাদ করতে গিয়ে, ইজতিহাদ যারা করে, ইজতিহাদ করা মানে মেহনত পরিশ্রম করে শরীয়তের আসল সিদ্ধান্ত, ইসলামের আসল সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছায়, এর নাম হচ্ছে ইজতিহাদ, ভালো করে মনে রাখবে, তাই না। সে ফিকার মাসলা মাসাইল, হালাল হারামের মাসলা মাসাইলের ক্ষেত্রে হোক, অথবা এবাদত বন্দেগীর, নামাজ রোজার তরিকা, যাকাতের তরিকা সম্পর্কে হোক, অথবা মানুষের মানুষের সাথে আচার আচরণ এবং সম্পর্কের ক্ষেত্রে হোক, ঠিক আছে না, ইজতিহাদ তাহলে সব ক্ষেত্রে প্রযোজ্য। আলমাই কেরামগণ ইজতিহাদ করেছেন না করেননি, এমাম আবু হানিফা রহমতুল্লাহ ইজতিহাদ করেছেন, এমাম শাফিও করেছেন, এমাম মালিকও করেছেন, আহমদও করেছেন, ইজতিহাদ করেছেন, আরো অন্য নয় চার এমামি শুধু ইজতিহাদ করেছেন, এটাও ধারণা ভুল। এমাম বুখারী রহমতুল্লাহ ইজতিহাদ রয়েছে, এমাম ইবনে জারির রহমতুল্লাহ ইজতিহাদ রয়েছে। ইজতিহাদ মানে মেহনত পরিশ্রম, ইজতিহাদ ইজতিহাদ মানে মেহনত করা, জুহুদ থেকে, জিম হা দাল, এই ধাতুর অর্থ হচ্ছে মেহনত পরিশ্রম করা এবং এই ক্ষেত্রে কষ্ট করা। তাহলে কষ্ট করতে হবে, কোরআন এবং হাদিস ঘাটার ক্ষেত্রে, কোরআন এবং হাদিস তন্ন তন্ন করে খোঁজার ক্ষেত্রে, আল্লাহ পাকের হুকুম বিধিবিধান জানার ক্ষেত্রে মেহনত করতে হবে। মেহনত করে আপনি নামাজের সঠিক তরিকা দেবেন, উদাহরণস্বরূপ মেহনত করে কোনো কিছু খাওয়া জায়েজ, ব্যবহার করা জায়েজ না জায়েজ নাই, এই ব্যবসা জায়েজ না জায়েজ নাই, এই সিদ্ধান্ত হালাল হারামের সিদ্ধান্ত দিবেন ইস্তিহাদ। মেহনত করে আপনি যে পারিবারিক সমস্যা আছে অথবা অন্য কোন ক্ষেত্রে সমস্যা আছে অথবা রাষ্ট্রীয় ক্ষেত্রে যে সমস্যা রয়েছে এই সব সমস্যার সমাধান দেবেন। এখন সমস্যা উঠলে এই আলী রাজি আল্লাহ খলিফা হওয়ার সময় যে উসমান রাজি আল্লাহ তালানহকে যারা শহীদ করেছে জুলম অত্যাচার করে, বাগি তারা ঘেরাও করে নির্মম ভাবে হত্যা করেছে, শহীদ করেছে, এরা জন্মগত মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি পরে অধিকাংশ এরা পরে ইসলাম গ্রহণ করেছে, এরা সাহাবি নয়, বিশেষ করে দূর দূরান্ত থেকে মিশর থেকে ওইসব দেশ থেকে তারা এসেছিল, আর এরা এদের মধ্যে কিছু মুনাফিক ঢুকে আবার রয়েছে আবদুল্লাহ বিন সাবার দলের লোকেরা, এরা শহীদ করার পরে এখন আশ্রয় নিতে হবে, নাহলে তো আমাদের ওপর ইসলামী দণ্ডবিধান কায়েম হয়ে যাবে, কেসাস হয়ে যাবে, সুতরাং আশ্রয় কোথায় নিতে হবে, খলিফার কাছে। আশ্রয় এলো, দৌড় দিয়ে এসে আলী রাজি আল্লাহ তাআলার হাতে হাত দিয়ে তারা শপথ করলো যে আপনাকে খলিফা মেনে নিয়েছি। এখানে আশ্রয় নিল মাওয়িয়া রাজি আল্লাহ তাআলার বংশের দিক থেকে উসমান রাজি আল্লাহ তাআলার নিকট আত্মীয়। তিনি বলে আল্লাহ পাক কোরআনে বলেছেন যে যদি এরকম খুনের ঘটনা ঘটে, অমান কোতেলা মজুরি মান ফাকাত জালনা লেও সুবলি ইহি সুলতান, আল্লাহ পাক সূরা বনী ইসরায়েল ইরশাদ করেছেন সূরাতুল ইসরাতে, অমন কুতুল্লা মজলুম, কাউকে যদি জুলুম করে হত্যা করা হয়, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, তাহলে তার যে আত্মীয়রা রয়েছে তাদেরকে আমি এই ক্ষমতা দিয়েছি যে তারা কিসাস নেবে, অর্থাৎ হত্যার বিনিময় হত্যা করবে, আর আমি হচ্ছি নিকট আত্মীয় উসমান রাদি আল্লাহ তাআলা, সুতরাং আমি এই খুনের বদলা তলব করছি। মাওয়িয়া রাদি আল্লাহ তাআলার যুক্তি, তার ইস্তিহাদ, এই খুনের বদলা নিতে হবে, তারপর আপনার সাথে বায়াত করে নেব, অসুবিধা নেই, বায়াত করে নেব, কিন্তু খুনের বদলা নেন আপনার দলে, আপনার সাথে বায়াত করে এরা দিকে আছে আপনার দলের মধ্যে, দেশে বসবাস করছে, ঘোরাফেরা করছে এরা। আলী রাজি আল্লাহ তাআলার ইস্তিহাদ শোনেন তাহলে, আলী রাজি আল্লাহ বললেন যে আমি এখনই খলিফা হইলাম, আর এরা খুন করে দিয়ে অরাজকতা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে রেখেছে, তারপরে খুন করেছে এক দুজন দল, হইচই করে কয়েকশো এসছে, সবাই খুনে শরিক হয়নি, কিন্তু তারা দূর থেকে হইচই করেছে, এখন সকলকে তো হত্যা করা যাবে না, আর সকলকে হত্যা করা একজন খলিফার পক্ষে এই অশান্তি অরাজকতার অবস্থায় অসম্ভব, তাকেই খুন করে দেওয়া হবে, কথা সত্যি না? সুতরাং আমার হাতটা শক্ত করো, আমাকে সাপোর্ট করো, আমার সাথে বায়াত করো, খলিফা মেনে নাও এবং দেশে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাক, তারপরে খোঁজ করা হবে যে উসমান রাজি আল্লাহ তাআলার ঘরে কোন কোন লোকেরা ঢুকেছিল আর কে হত্যা করেছিল, তারপরে সেগুলি কে হত্যা করা হবে। এটা ছিল কার ইস্তিহাদ? আলী রাজি আল্লাহ তাআলার ইস্তিহাদ। কিন্তু এই ইস্তিহাদে একমত হতে পারলেন না কে? মাওয়িয়া রাজি আল্লাহ তাআলা, যিনি তখনকার যুগে খলিফা ছিলেন, তখনকার যুগে শাম দেশের একটা এলাকার তিনি গভর্নর ছিলেন, শাসক ছিলেন শুধু শাম দেশের। তারপরে ধীরে ধীরে না মানতে রাজি নেই, ফাটল ধরতে শুরু হয়, তার মধ্যখানে ওই মুনাফিক গুলো সাবাই, যে মুনাফিক দলগুলি ছিল ইহুদি, আবদুল্লাহ বিন সাবাই ইহুদি ছিল, সে দেখলো যে ইসলামের বাইরে থেকে আর ইসলামের ক্ষতি করতে পারলাম না, তখন ইসলাম গ্রহণ করেছিল, আর গ্রহণ করে ইসলামের বিরুদ্ধে মুসলিমদের সম্পর্ক খারাপ করার জন্য সে লেগেছিল শাসকের বিরুদ্ধে, খলিফার বিরুদ্ধে। এই সাবাই ষড়যন্ত্র আরো বেশি কাজ করলে দিয়ে সম্পর্ক আরো ধীরে ধীরে ধীরে ধীরে দূর হতে শুরু হইল আলী রাজি আল্লাহ তাআলা এবং মাওয়িয়া রাজি আল্লাহ তাআলার মাঝখানে। এই মাওয়িয়া রাজি আল্লাহ তাআলা যাতে মেনে নেয় খলিফা, এই জন্য তখন সিফিনের যুদ্ধ হইল, কাজী সব যুদ্ধের কথা অনেকে শুনবেন পড়বেন, সিফিনের যুদ্ধ হইল। তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এই আয়াত, এই আয়াতের উপর আমল করলেন আলী রাজি আল্লাহ তাআলা, দুটি দল যদি থাকে, দুটি দল এমন যদি থাকে তাদের মাঝে কি হয়ে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে মীমাংসা করে দিতে হবে, মীমাংসা করার চেষ্টা করলেন হল না, তখন ফাকাতের উল্লতি তাব দিয়ে যারা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করবে, সরকার তখনকার সরকার খলিফা কে? আলী রাজি আল্লাহ তাআলা, তার আনুগত্য করবে না, ফাকাতের উল্লতি তাবিল তাদের বিরুদ্ধে কি করো যুদ্ধ করো হাত্তা তাফিয়াল আমরুল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশের দিকে ফিরে না আসে আল্লাহর আদেশের দিকে ফিরে আসলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দল আর মীমাংসার কথাবার্তা হইল সেখানে কিন্তু সেই মীমাংসা ও মুনাফিক চরিত্রের লোকেরা যারা ওই সাহাবায়ে ইহুদি ঢুকেছিল তারা হতে দিল না ওখান থেকে আরেকটা দল বের হলো তখন খারেজ এই ফটলের সাথে সাথে একটা খারেজি দল বেরোলো যে খারেজি দল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলকেও কাফের আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দলকেও কাফের দুই দলই কাফের এরা আপসে লড়াই করছে সুতরাং লড়াই করলে কি হয়ে যায় কাফের হয়ে যায় এই এক ভ্রান্ত মতবাদ আসলো যে গোনার কাজ কাবিরা গোনা করলে কাফের হয়ে যায় প্রথমে আকিদা আসলো কাবিরা গোনা যতক্ষণ তো শির কুফুরি না করবি অথবা নামাজ ত্যাগ না করবি নামাজ সম্পর্কে অনেক গবেষক আমাদের ফতোয়া যে নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় আর শির কুফুরি করলে কাফের হয় আর এছাড়া অন্য কোন কাবিরা গোনা করলে কাফের হয়ে যায় এইরকম মত সাহাবায়ে মধ্যে ছিল না খারেজিরা বলল যে আলী আর মুআবিয়া এই দুই দলের এরা আপোষে মারামারি করেছে সুতরাং এরা সব কি হয়েছে কাবিরা গোনার জন্য কি হয়েছে কাফের হয়ে গেছে আর এরা মীমাংসা কেন করলো মীমাংসা করলো তার মানে মানুষের ফয়সালা মানলো এটাও তাদের বোকামি মীমাংসা করলে মানুষের ফয়সলা মানা হয় না মানুষের মাধ্যমে আল্লাহ পাকের কিতাবকে ফয়সলা করা হয় কিন্তু সেটা তারা আর বোঝার চেষ্টা করলো না খারিজি দল এই খালিফার দল থেকে বেরিয়ে গেল যাদেরকে খারিজি খারাজি আখর জমানে বেরিয়ে যাও খারিজি বলা হলো খারিজিদের খণ্ডন এই আয়াত আছে একটি কথা জানে না কাবিরা গোনা করলে বা কেউ যদি খুন করে দেয় তারপর কাফের হয় না বড় ফাসেক হয় বড় জালেম হয় কিন্তু কাফের হয় না আল্লাহ বলছেন ওয়াইন তায়েফাতানে মিনাল মুমিনিন মুমিনদের মুসলিমদের দুটি দল যদি আপোষে যুদ্ধে লিপ্ত হয় তারা যুদ্ধে লিপ্ত আল্লাহ পাক তাদেরকে আবার কি বলছেন মুমিনিন বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে এই আয়াতকে দলিলে পেশ করেছেন যে কাবিরা গুনাহ করলে ঈমান থেকে বহিষ্কৃত হয়ে যায় ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় না তার দলিল হচ্ছে এই আয়াত তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একে অপরের ভাই বলে আখ্যায়িত করেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ভাই বলেছেন যুদ্ধ করছে আর ভাই বলেছেন এক ভাই কোন ভাই কোন ভাতৃত্ব দীনি ভাই ইসলামিক ভাতৃত্ব তাহলে বোঝা গেল যে মারামারি করার পরেও যুদ্ধ লিপ্ত হওয়ার পরেও দীনি ভাতৃত্ব বহাল থাকে যেটা অস্বীকার করেছে খারিজিরা ইজতিহাদের কথাটি অসম্পূর্ণ থেকে যাবে যদি আরেকটি স্পষ্ট না করা হয় ইজতিহাদ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করার অধিকার ছিল না ছিল না মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ করেছিল অধিকার ছিল না ছিল না সাহাবী ইজতিহাদ করার অধিকার যদি ইমাম আবু হানিফা এবং শাফিঈ ইবনে তাইমিয়ার যদি ইজতিহাদ করার অধিকার থাকে মাসলা মাসাইলের ক্ষেত্রে তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশিদ সাহাবী সম্মানিত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্মানিত সাহাবী তাদের ইজতিহাদের ইখতিয়ার ছিল না অধিকার ছিল ইজতিহাদ করতে গিয়ে মুজতাহিদের ভুলও হইতে পারে আবার সিদ্ধান্ত বা ফয়সালা ঠিকও হইতে পারে নবী করিম বলেছেন কোন মুজতাহিদ যদি ইজতিহাদ করে করার পরে যদি ঠিক ফতোয়া দেয় ঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে দ্বিগুণ নেকি পাবে ডবল নেকি পাবে আর যদি ভুল করে ফালো আজরন ওয়াহেদ তাহলে এক নেকি পাবে কারণ সে মেহনত প্রচেষ্টা চালিয়েছে কিন্তু তাতে আসল সে ভালো আল্লাহ পাকের যে সঠিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু পৌঁছিতে ফেল করেছে পারেনি নাকি পারে মেহনত করার জন্য এই জন্য নিরাপদ মত হচ্ছে সাহাবায়ে কেরামদের দ্বন্দ্ব সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে তাদের দুইজন মুজতাহিদ ছিলেন এবং ইজতিহাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক সিদ্ধান্তে পৌঁছেছিলেন আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি যেমন মাসলা নামাজের মাসলা মাসাইলের ক্ষেত্রে সুরফাতে পড়তে হবে কি হবে না আবুকে হাত বানতে হবে নিজে হাত বানতে হবে রফায়দান করতে হবে কি হবে না আইম্মা কেরামদের ইখতিলাফ রয়েছে কোন মাসলাতে আবু হানিফা ঠিক করেছেন কোন মাসলাতে আমি শাফি ঠিক করেছেন আবু হানিফা ভুল করেছেন কিন্তু ইজতিহাদের মেহনতে তাদের এক নেকি অবশ্যই আছে কারণ তারা আসল সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছার চেষ্টা করেছেন আমাদের করণীয় কি আমাদের কারণে তাদের ভুলের উপরে থাকা না তাদের ভুলটা ছেড়ে দিয়ে যে সঠিক সিদ্ধান্ত পৌঁছেছে তার সিদ্ধান্তকে মেনে নেওয়া হ্যাঁ সঠিক সিদ্ধান্ত মেনে নেওয়া এই জন্য বলছি আলী রাদিয়াল্লাহু তাআলার হক পথে ছিলেন আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ করে হক পথে পৌঁছতে পারেননি ঠিক তেমনি রফায়দান করবেন কি করবেন না সূরা ফাতিহার পিছনে পড়বেন কি পড়বেন না একে তো ইখতিলাফ হয়েছে কিন্তু আপনি অন্ধ হয়ে একটার উপর থেকে যাবেন এটা জায়েজ নয় অথচ সঠিক সিদ্ধান্ত সেটা নয় কোরআন এবং হাদিসের সঠিক সিদ্ধান্তে ইজতিহাদ করে যে ইমাম পৌঁছেছেন সে ইমামের সাথে আপনি থাকবেন, তিনি যে কেউ হন না কেন, শাফি হোক আর ইমাম মালিক হোক আর ইমাম আহমদ হোক অথবা আর কেউ হোক না কেন, অথবা ইমাম রহমতুল্লাহ আলাইহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর দয়া করা হয়। মহান আল্লাহ তারপরে আরেকটি বিষয় উল্লেখ করেছেন যাতে সম্পর্ক ভালো হয়, আপোষে আর সম্পর্ক খারাপ না হয়। আল্লাহ পাক ইরশাদ করছেন, আরেকটি আয়াতের তাফসীর বাকি থেকে শুনে নাকি, ইন্নামাল মুমিনুন ইখওয়া, নিশ্চয় মুমিনরা একে অপরের ভাই, ইন্নাল্লাহ ওয়াক্সেতু, তোমরা ন্যায় বিচার করো, ইন্নাল্লাহ ইয়াহদুল মুক্সিতিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন আয়াত নম্বর 10, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই, মুমিন পরস্পর ভয়। আর এই ভ্রাতৃত্ব যতক্ষণ পর্যন্ত ইসলাম থেকে আছে ছুটে না, যদিও কাবিরা গোনা থাকে, যদিও কাবিরা গোনা থাকে, তবে যার কাবিরা গোনা আছে সে ভাই, আর যার কাবিরা গোনা নেই সেও ভাই, দুই ভাই পার্থক্য নেই, পার্থক্য আছে। আপনার যদি পাঁচটা ভাই থাকে, পাঁচটা ভাইয়ের মধ্যে একটা ভাই বাপমার সাথে ভালো সম্পর্ক রাখে, আপনি বাপমার সাথে ভালো সম্পর্ক, আরেকটা ভাই বাপমার সাথে খুব ভালো সম্পর্ক রাখে না, দুটোর সাথে একই নজরে দেখেন, আপনি একজন ভালো মানুষ হিসেবে কখনো দুটো ভালো নজর দেখবেন না, একই নজরে দেখবেন না। হ্যাঁ, যে যতটা খারাপ সম্পর্ক রাখবে বাপ মায়ের সাথে ততটা তার সাথে আপনার সম্পর্ক হালকা থাকবে, তাই না, সম্পর্ক খারাপ হবে হালকা থাকবে। আর যে যত বেশি বাপ মায়ের ক্ষেত্রে অনুগত, বাপ মায়ের ক্ষেত্রে তত বেশি তার সাথে সম্পর্ক হবে। এইরকম মনে রাখবেন যে যতক্ষণ পর্যন্ত কুফরিতে যায়নি কোন মুসলিম ততক্ষণ পর্যন্ত আপনার দিনই ভাই, কিন্তু ভাই এর মাঝে পার্থক্য আছে, যে ব্যক্তি কাবিরা গুনাহ করে সে ভাই, কিন্তু যতটা তার মধ্যে পাপ আছে ততটা তাকে ঘৃণা করিও ভাইকে, আর যতটা তার মধ্যে ভালো নেকি আছে ততটা তাকে ভালোবাসি। আর যে ভাইয়ের মধ্যে পাপ দেখছি না ভাবছি, নেক কাজই দেখছি ভালো দেখছি, তাকে ভালো করে ভালোবাসি। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারপরে সবচেয়ে বেশি ভালোবাসি তার সাহাবায়ে কেরামকে, এবং তার সাহাবায়ে কেরামদের মধ্যে তারতিবের সাথে যেইভাবে যত বেশি কুরবানি এবং ত্যাগ রয়েছে যেসব সাহাবায়ে কেরাম, যে তাদেরকে তত বেশি ভালোবাসি। এইভাবে ভালোবাসার তরিকা, আইম্মায়ে কেরামকে ভালোবাসা, ওলামায়ে কেরামকে ভালোবাসা, নেক লোকদেরকে ভালোবাসা, এইভাবে ভালোবাসা, যত বেশি সৎ হবে তত বেশি তাকে ভালোবাসবেন। কিন্তু আজকালকার সম্পর্ক হচ্ছে দুনিয়ার গগদের সম্পর্ক। আল্লাহপাক বলছেন যে মুমিনরা পরস্পর ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মাঝে মীমাংসা করে দাও, যদি ঝগড়া বিবাদ হয় তাহলে দুই ভাইয়ের মাঝে মীমাংসা করে দাও। আল্লাহপাক আগের বিষয়টিকে আরো তাগিদ করছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর দয়া হয় আল্লাহপাকের। তাহলে আল্লাহপাকের দয়া পাওয়ার উপায় হচ্ছে আল্লাহকে ভয় করা, এবং সমাজে সম্পর্ক ভালো থাকা, পরিবারের সম্পর্ক ভালো থাকা, ব্যক্তি ব্যক্তির সাথে সম্পর্ক ভালো থাকা। তাই আল্লাহ পাক ইসলামের কথা, মীমাংসার কথা, সম্পর্ক ভালো করে দেওয়ার কথা, মুমিনরা মুমিনের ভাই, এসব কথা বলার পরে বলেছেন লাআল্লাকুম তুরহামুন, যদি এই সম্পর্ককে ভালো রাখো তাহলে তোমাদের আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া হবে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠাট্টা বিদ্রুপের বিষয়টি উল্লেখ করেছেন। ঠাট্টা বিদ্রুপ মানুষের সম্পর্ককে কি করে, ভালো করে খারাপ করে, খারাপ করে। একসঙ্গে মানুষরা ঠাট্টা করতে করতে এমন সীমায় চলে যায়, কিছুটা রসিকতা আছে জায়েজ, কিন্তু সেটাই যদি খুব বেশি হয়ে যায় সেটা আবার খুব খারাপ হয়ে যায়, তিক্ত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করতেন, ঠাট্টা না, এক হচ্ছে ঠাট্টা বিদ্রুপ করা মানে কাউকে ছোট মনে করা, ঠাট্টা যে করে, যে ব্যক্তি ঠাট্টা করে, যে ব্যক্তিকে ঠাট্টা করে তাকে কি মনে করে, তুচ্ছ মনে করে, ছোট মনে করে। আর রসিকতা করা এটাও একটা জায়েজ, একটা সীমা আছে, রসিকতা যদি খুব বেশি বেড়ে যায় তাহলে সেটা আবার ওই ঠাট্টা বিদ্রুপ যেটা হারাম আর তার অন্তর্ভুক্ত হয়ে যায়, যার কারণে সম্পর্ক খারাপ হয়ে যায়। দেখেন অনেকে বলছেন যে বেশি কেমন আছে, ওটাকে খারাপ নাই না, তাই না, কিন্তু বলার ভঙ্গিমাতে আবার ওটাকে খারাপ ভাবে নেবে, নেবে না, নেবে না খারাপ ভাবে। হ্যাঁ, এখানে দুইজন লোকের কথা জানি, খুব ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, একজন আরেকজনকে বলেছে বিহারি ভাই, এই নিয়ে এমন দুশ্মনি, এমন শত্রু, তার কথাবার্তা এই সম্পর্কে খারাপ। আরেকজন আরেকজন বাঙালি ভাই, সম্পর্কে খারাপ। তাহলে এই যে আপনি বিহারি বাঙালি শব্দটা বলার ভঙ্গিমাটা কেমন আপনার ছিল? তারপরে এই বলা সাধারণত এইভাবে পছন্দ করে না মানুষ। কোন ব্যক্তি যদি হে বিফ্রি বলে ডাকেন, খারাপ লাগবে না? এ সৌদি খারাপ লাগবে না? অবশ্যই আপনাকে তেমনি খারাপ লাগবে। আপনি নিজের জন্য যেটা ভালোবাসেন সেটা অপরের জন্য ভালোবাসবেন। সুতরাং এইরকম এতে যাবেন না যেটা মানুষকে কষ্ট দেয়। যাই হোক, এই বিষয়গুলি আসছে। একটা হচ্ছে ঠাট্টা বিদ্রুপের উপরে বিষয়, আল্লাহ পাক উল্লেখ করেছেন ঠাট্টা মজাক করা, এটা পুরুষদের চাইতে মহিলাদের মধ্যে বেশি। অন্যকে ছোট মনে করা, তুচ্ছ মনে করা, এই রোগটি পুরুষদের চাইতে মহিলাদের মধ্যে বেশি আছে, যার ফলে আল্লাহ বিশেষ করে মহিলাদের কথা এখানে উল্লেখ করেছেন। আয়াতের তরজমায় যায় আল্লাহ পাকের সব করছি, আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিন সকল্লা ইয়াসখার কওমুন মিন কওম, কোন সম্প্রদায় অপর কোন সম্প্রদায়কে যেন ঠাট্টা বিদ্রুপ না করে। কেন ঠাট্টা করবেন না? ঠাট্টা এই জন্য করা হয় যে তাকে ছোট মনে করছেন, কোন জাতিকে বা কোন ব্যক্তিকে ছোট মনে করছেন আপনার চাইতে, তখন ঠাট্টা করছেন। আর ছোট মনে করা কাউকে, তার মানে আপনি নিজেকে বড় মনে করছেন, আর এর নাম হচ্ছে অহংকার। এখান থেকে অহংকার জন্মায়। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অহংকারের সংজ্ঞা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে অহংকার কিবির কাকে বলে, আর এতে কিবির মানে অহংকার বা তাকাব্বুর না অহংকার, কিবির কাকে বলে, নবী বলেছিলেন যে আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস। হাদিসের ডেফিনেশন দেওয়া হয়েছে অহংকার হচ্ছে বাতরুল হক, সত্যকে ঢেকে রাখা, ঘামা চাপা দেওয়া, ওয়া গামতুন নাস আর অন্যদেরকে নিজের চাইতে ছোট মনে করা, তুচ্ছ মনে করা। এটা লোক দেখতে কালো, ও কালো ভাই, তার মানে ছোট মনে করলে সেই তো কালো ভাই বললেন। হ্যাঁ, তো এই এইভাবে ছোট মনে করা ঠিক তেমনি বিভিন্ন ক্ষেত্রে আপনি যে কোনো ক্ষেত্রে দেখেছেন ছোট মনে করলে, যে কোনো ক্ষেত্রে হয়তো টাকা পয়সার ক্ষেত্রে অথবা সৌন্দর্যের ক্ষেত্রে অথবা আকার চেহারার ক্ষেত্রে হোক, অন্য কোনো ক্ষেত্রে হোক, তার কাজকর্মের ক্ষেত্রে হোক, অনেক সব পেশার ক্ষেত্রে ছোট পেশায় কাজ করে সেজন্য তাকে ঠাট্টা বিদ্রুপ করলে, কাউকে তুচ্ছ মনে করাই হচ্ছে অহংকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসল সত্যকে আপনি গোপন করলেন, কারণ সত্য হচ্ছে যে ইন্না আকরামাকুম, আসছে আয়াত আল্লাহর কাছে সম্মানিত কি, যে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখে মানে আল্লাহকে ভয় রাখে, এই সত্যকে গোপন করে আপনি দেখতে অতি সুন্দর হইলেও আপনার ভিতর খারাপ, আপনার আমল খারাপ, আর ওই ক্লিনার 300 টাকা বেতন, আপনার 5000 রিয়াল বেতন, আপনার চেতে ভালো লাগে, রোদে 12 ঘন্টা কাজ করে, আপনার চেতে আমার চেতে হয়তো মানুষ মকলিস পরিষ্কার আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ পাক এরশাদ করছেন যে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে যেন ঠাট্টা বিদ্রুপ না করে। আশা হতে পারে আইয়া কুরু খাইরাম মানহুম, যে ওই জাতি যেই জাতিকে ঠাট্টা করা হচ্ছে বা যেই ব্যক্তিকে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে সে বা তারা তাদের চাইতে শ্রেষ্ঠ ভালো, তোমার চাইতে ভালো হয়তো। ওয়ালা নিসা উম্মিন নিসাইন, আর নারীরা নারীদেরকে যেন ঠাট্টা না করে। আল্লাহ দেখেন বিশেষ করে নিসার কথা, পুরুষের কথা বললাম, কম সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে পুরুষও আছে নারীও আছে সামিল হয়েছে, তারপর আল্লাহ তাকে বিশেষ করে নারীদের কথা বলছেন, কারণ নারীরা সৌন্দর্যের উপর বেশি অহংকার করে, নারীরা তাদের লেবাস পোশাকের উপর খুব বেশি অহংকার করে, এরকম পুরুষদের মধ্যে নেই। আপনার কটা জামা আছে, কাপড় আছে, প্যান্ট আছে, এই নিয়ে আপনি সাধারণত অহংকার করেন না, হতে পারে কিছু দেখুন, কিন্তু মহিলাদের অধিকাংশ অহংকার করে। আমার 40টা শাড়ি আছে, কোন এক মহিলা কথা শুনলাম, 40টা শাড়ি আছে, কম্পিটিশন করে আমার এতটি শাড়ি আছে, আমাদের এত টাকা আছে, আমাদের এত টাকা দেখা দেবে, এগুলি কথা মহিলাদের কাছে শোনা যায়, মহিলাদের কাছে এগুলি শোনা যায়। আল্লাহ ফাকরাবুল বলছেন যে নারীরা নারীদেরকে যেন অন্য কোন নারীদেরকে যেন ঠাট্টা বিদ্রুপ না করে। আশা হতে পারে কন্যা খাইরা মিন হন্না, যে যেই নারীদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে তারা ওই ঠাট্টা কারিনী নারীদের চাইতে ভালো শ্রেষ্ঠ। আল্লাহ পাক এর জন্য ঠাট্টা মজাক করা নিষেধ করেছেন। এতে সম্পর্ক এমন খারাপ হয়ে যাওয়া সম্পর্ক আর ঠিক করতে পারলেন না সামান্য কথার জন্য হয়তো। ওয়ালা তালমেজু আনফুসাকুম, আর তোমরা একে অপরকে বা একে অপরের নিন্দা করো না। লামজ মানে হচ্ছে নিন্দা করা বাংলা ভাষায়। আল্লাহ ফাকরাব এই লামজের কথা একাধিক আয়াতে উল্লেখ করেছেন। সূরায়ে হামাজা দেখেন ওয়াইল উল্লেখ করলে হামাজাতিন লামাজা, হামাজা হামজের কথা আল্লাহ উল্লেখ করেন আর লামাজা লামজের কথা উল্লেখ করেছেন। আর এখানে আল্লাহ ওয়ালা তালমিজু লাম মিম যা, ওয়ালা তালমেজু আনফুসাকুম মানে আনফুসাকুম মানে নিজেদেরকে, নিজেদেরকে মানে একে অপরকে। কোরআনের ভাষা, এটা কোরআনের ভঙ্গিমা, যেন আল্লাহ বলেছেন কোরআনে কারিমে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এর দুটি তফসির, একটা হচ্ছে তোমরা নিজেকে হত্যা করিও না মানে আত্মহত্যা করিও না, আরেকটি তফসির হচ্ছে যে ওয়ালা তাকতুলু আনফুসাকুম তোমরা পরস্পর হত্যা করি, একে অপরকে হত্যা করিও না, খুন করিও না, কোন মানুষ কোন মানুষকে হত্যা করিও না, খুন করিও না। আল্লাহ পাক ওরকম এখানে বলেছেন আনফুসাকুম, ওয়ালা তালমেজু আনফুসাকুম তোমরা একে অপরকে, হ্যাঁ, একে অপরের দোষ খুঁজে বেড়াইও না মানে নিন্দা করিও না, যে দোষ আছে দোষগুলি তুলে দাঁড়া নিন্দা করিও না। এই লামস আল্লাহ বলছেন ওয়াইলুন, দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে। ওয়াইলের আরেকটি তফসির হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, ওয়াইল জাহান্নামের একটি উপত্যকার নাম যেমন একটি হাদিস আসছে, তো ওয়াইল নামক জাহান্নাম রয়েছে লেকুল্লে হোমাজা, ওই সমস্ত লোকের উপর যাদের মধ্যে হামজের গুণ আছে আর লামজের গুণ আছে, নিন্দা করার গুণ আছে, অন্যকে নিন্দা করার গুণ আছে। হামজ আর লামজের পার্থক্য কি? তাফসিরকারগণ বলেছেন যে হামজ দিয়েও মানুষকে নিন্দা করা হয় আর লামজ দিয়েও নিন্দা করা হয়, খারাপ দোষ তুলে ধরা হয়, ক্রিটিসাইজ করা হয়, কিন্তু হামজের সম্পর্ক হচ্ছে কর্মের সাথে আর লামজের সম্পর্ক হচ্ছে ভাষার সাথে, তাই বলা হয়েছে। আর দুটো পাপের ওপর আল্লাহ পাকের লানত অভিশাপ রয়েছে, যারা এইসব পাপ করে তাদের উপর অভিশাপ রয়েছে। কেমন করে হয় এটা বুঝে দেখেন, এখন কর্ম দিয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কর্ম দিয়ে কারো নিন্দা করা, কাউকে ছোট করা, চোখের ইশারায়, হ্যাঁ, মাথার ইশারায়, হাতের আঙুলের ইশারায়, হয় না হয় না, মুখে কথা বললেন, তাই না, চোখের ইশারা, পিছন থেকে সঙ্গে যাচ্ছে, হয় না, এটা হচ্ছে হামস, একে হামস বলা হয়। আর মুখে যদি বললেন দেখ দেখ বাটাকে দেখ, তাই না, এই দেখ দেখ এই লোককে দেখ, এই যে দেখছিস না এই লোক বসে আছে, কথা কিছু বললেন চোখে বললেন, তো চোখের ইশারা বা অঙ্গ প্রত্যঙ্গের ইশারায় যদি কারো নিন্দা করা হয়, এটা করার উদ্দেশ্য তো তার সুনাম করা নাই, নিন্দা করে যেকোনো দিক থেকে, এটা হচ্ছে হামস। আর যদি কথার দ্বারা হয় তাহলে ওয়ালা তালমেজু আনফুসাকুম তোমরা একে অপরে নিন্দা করো না, নিন্দা করলে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে, জানতে পারল না ঠিক, কিন্তু যদি জানতে পারে, হ্যাঁ জানতে পারে, আপনি ভাবছেন যে দেখল না কিন্তু ওই দিক থেকে দেখেছে, বুঝে এই কাজ করছিলেন আপনি, আপনার চোখের ইশা বুঝতে পেরেছে, আপনাকে ভালো নজরে দেখবে আমার সম্পর্কে, তুমি চোখের ইশা, চোখ আমার চোখ টিপে দেওয়া বলে কি বলেন আপনার, এটা চোখ মারা, আল্লাহ পাক তারপর এরশাদ করছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর মন্দ নামে খারাপ নামে কাউকে ডাকিও না, খারাপ নাম দিয়ে কাউকে ডেকো না, এতেও সম্পর্ক খারাপ হয়, খারাপ নাম দিয়ে ডাকা, খারাপ নাম দিয়ে ডাকা যে কোন নাম, সে তার পাপের যুগের কোন পাপ উল্লেখ করে হারাম তওবা করে নিয়েছে এক লোক, কিন্তু কোন যুগে আজকে থেকে দশ বছর বিশ বছর আগে জেনা করেছিল, আর তাকে যদি বলে লুচ্চা হারাম, এটা বলা সংশোধন করে নিয়েছে, তওবা করেছে নামাজ এসে, আর ওই চরিত্র নেই তার, সুতরাং এটা হারাম। তাহলে যে কোনো পাপ, একটা লোক মদখোর ছিল, আহ মদখোর কো থাকা, এই মদখোর হারাম, হ্যাঁ এইরকম এরকম বেনামাজি থাকে, মুসল্লি হ্যাঁ বেনামাজি, সারা জীবন তো বেনামাজি ছিল, হারাম বলা। ওয়ালা তালমে ওয়ালা তানাবাজু বিল আলকাব, এর চেয়ে ব্যাপক অর্থ সৃষ্টিগত কোন দোষ আছে এই ক্ষেত্রেও, একটা লোক খোড়া, হ্যাঁ খোড়াকে খোড়া বলে ডাকা, নেংরা না, হ্যাঁ বোবা বা কানা বলে ডাকা, এসব হচ্ছে হারাম। কিন্তু সাহাবাই কেরাম তাবেইনদের, বিশেষ করে তাবেইনদের জামান নাই, মুহাদ্দিসিনদের জামান নাই, কিছু হাদিসের পণ্ডিতরা ছিলেন, তারা কেউ খোড়া ছিলেন, তারা মশহুর ছিলেন, আব্দুর রহমান আল আরাজ নাম ছিল আব্দুর রহমান, কিন্তু মশহুর ছিলেন আনিল আরাজ, অনেক সনদে আপনি পাবেন সহিহ বুখারীতে আছে আনিল আরাজ, তাবেইনদের যুগে। তাহলে কোন কোন ক্ষেত্রে বলা যাবে উল্লেখ করেছেন, যদি কোন ব্যক্তির মধ্যে সৃষ্টিগত দোষ থাকে আর সেই দোষটা তার উপাধি হিসেবে প্রসিদ্ধ হয়ে যায় আর সেটাকে সে আইব না মনে করে, দোষ না মনে করে, তাতে মনে কষ্ট না নেই, তাহলে বলা যায় যাচ্ছে শুধু এই ক্ষেত্রে মনে কষ্ট না নেই তাহলে। কিন্তু যদি মনে কষ্ট নেই তাহলে আর অধিকাংশ লোক মনে কষ্ট নেবে, সুতরাং জায়েজ নাই। একমাত্র যদি জানেন বিশেষভাবে যে লোকটি এই নামে প্রসিদ্ধ হয়ে গেছে, ওই নাম না বললে কেউ চিনতে পারবে না। বা গ্রামে ধরেন, গ্রামে পাঁচজন মাহবুব আছে, আমাদের এই দামাম এলাকাতে চার পাঁচ ছয়জন মাহবুব আছে যারা সেন্টারে নিয়মিত আসে। তো এই মাহবুব চেনাতে গিয়ে একজন হয়তো কানা বলা যেতে পারে না, পারে না পরিচয় দেওয়ার জন্য, আপনি তার মানহানি করার জন্য নয়, তার খারাপ দোষ তুলে ধরার জন্য নাই, জায়েজ আছে, সীমিত ক্ষেত্রে জায়েজ আছে। আল্লাহ ফাকরাবুল বলেছে, ইরশাদ করেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা মন্দ উপাধি, লাকাবের বহু বচন হচ্ছে আলকাব, তোমরা মন্দ উপাধি দিয়ে মন্দ নামে কাউকে ডাকিও না বা একে অপরকে ডেকো না। বেসালিসমুল ফুসুক ও বাদাল ইমান, ইমান নিয়ে আসার পরে, ইসলাম গ্রহণের পরে মন্দ নাম হচ্ছে ফাসেকি নাম। ওই ফাসেকের যুগে, জাহিলিয়াতের যুগে, কুফরির যুগে, গুনার যুগে যে খারাপ চরিত্র তার ছিল সেই নাম দিয়ে ডাকা বড় মন্দ নাম, সে খারাপ নাম দিয়ে কখনো ডাকবে না। অমল্লাম ইয়াতুব, এসব গুণা আল্লাপাক কয়েকটি গুণার কথা বললেন, একটা হচ্ছে ঠাট্টা বিদ্রুপ করা, তারপরে আরেকটা বলেন আল্লাপাক রব্বুল আলমিনকে নিন্দা, কারো নিন্দা করা, তারপরে আরেকটি হচ্ছে মন্দ উপাধি, খারাপ উপাধি দিয়ে ডাকা। একটা লোকের একাধিক যদি নাম থাকে, এই ক্ষেত্রেও একটা লোকের দুটি তিনটে নাম আছে, কিন্তু একটা নাম তার বাপ মা রেখে সেটা পছন্দ করে, আর একটা নাম গ্রামওয়ালা ঠাট্টা মজা করে দেখিয়ে দিয়েছে, ওই নাম পছন্দ করে না, তাহলে সেই নাম দিয়ে ডাকাও যায় নাই, এটাও তার অন্তর্ভুক্ত। জাহিলিয়াতের জামানায় এটার এতে রয়েছে তাফসিরে রিওয়ায়েতে, যে সাহাবাই কেরামের অনেকে ইসলাম গ্রহণ করলেন যাদের তিনটা চারটা নাম ছিল, কিন্তু ওই নামগুলি একটি নাম হয়তো বাপ মা রেখেছে ওটাই পছন্দ করতেন, অন্য নামগুলো পছন্দ করতেন না, তখনই আয়াতগুলি নাজিল হয়, যে নামগুলি পছন্দ করেন সেই নামে ডাকবে না। আল্লাহ পাকের সবকিছু অমান লাঙ্গিয়া তু, এই গুণাগুলি থেকে কেউ যদি তওবা না করে, কখনো এরকম ভুল করেছেন তারপরে তওবা যদি না করে, ফাউলাই কাহুমুল জালিমুন, তারাই হচ্ছে জালিম। তাহলে যে কোনো গোনার ক্ষেত্রে, আর বিশেষ করে এগুলি আলোচনা এখানে হইল, যে কোনো গোনার ক্ষেত্রে গোনা করার পরে যদি তওবা না করে তাহলে তারা হচ্ছে জালিম, আল্লাহ পাক বলেছেন। তাহলে জুলুম থেকে বাঁচতে হলে তওবা করতে, এই জন্য ওলামায়ে কেরামদের এই ক্ষেত্রে এজমা ঐক্যমত রয়েছে যে মমিনের তওবা করা, ইস্তেগফার করা ফরজ, বিশেষ করে যখন জানছেন আমি গোনা করলাম, সাথে সাথে তওবা করা ফরজ, তওবা করা ফরজ, অন্তর থেকে তওবা করা এবং মুখে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলা, বা আল্লাহ তুমি মাফ করে দাও কথা বলা। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরান মিনাল যানব, হে মুমিন লোকেরা তোমরা বেঁচে থাকো বেশি বেশি অনুমান করা থেকে, যান মানে হচ্ছে অনুমান ভিত্তিক কথা বলা, কাসীরান মিনাল যানব, অধিকাংশ অনুমানগুলি থেকে বেঁচে থাকবে, কারণ অনুমান করার ক্ষেত্রে অধিকাংশ অনুমান ভুল হয়, আপনি তো অনুমান করলেন, অনুমান ভিত্তিক কথা বললেন, ভুল কথা, জান মানে ধারণা হয়, জান ইয়াকিন থেকে হালকা, ইয়াকিন মানে যেটা দৃঢ় বিশ্বাস যে ক্ষেত্রে, আর জান হচ্ছে ধারণা, তাহলে ধারণা দিয়ে অর্থ করলে বেশি ভালো, কেউ কেউ অনুমান বলেছেন সেটা কি শুদ্ধ। আল্লাহ বলছেন যে হে মমিনরা তোমরা বেঁচে থাকো কাসীরা মিনা জান, অধিকাংশ ধারণা থেকে, তাহলে অল্প কিছু ধারণা আছে ভালো ধারণা, সেগুলো হচ্ছে ভালো ধারণা। একটা লোক রাত্রে উঠেছে আর উঠে বাইরে যাচ্ছে, তার সময় ভালো ধারণা হতে পারে, চুম থেকে উঠেছে আর পাশে রুম আপনি থাকেন, ওর সম্পর্কে একটা ধারণা যে হয়তো রাত্রে তার জন্য পড়বে মনে করুন, বাপের সাপাই খানা লেগেছে, আর একটা ধারণা হচ্ছে যে কোন রঙে চুরি করতে ভুগতে হয়তো, কোনো চুরি করতে ঢুকতে হয়তো, এটা হারাম, এই খারাপ সন্দেহ করা, খারাপ অনুমান করা হারাম। আল্লাহ পাক ইরশাদ করে, ইন্না বাযা যান্না ইসমুন, কারণ কিছু অনুমান আছে, বাযা যান কিছু কিছু ধারণা আছে, সেটা হচ্ছে গুনাহ, গুনাহর কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ অবস্থায় ছিলেন, সহিহ বুখারী হাদিস রয়েছে, ইতিকাফ অবস্থায় ছিলেন, তার বিবিরা মাঝে মাঝে দেখা করতে আসতেন, একদিন সফিয়া রাজি আল্লাহ তারা দেখা করতে এসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বেরিয়ে একাই যাবে মহিলা মানুষ রাত্রে অন্ধকারে একটু এগিয়ে দিতে গেছেন, এগিয়ে দিতে গিয়ে রাস্তায় বাড়ি দিয়ে একটু এগিয়ে দিতে যাচ্ছেন, তাহলে এতে অবস্থা এগুলো যায়। ওই সময় কোন এক সাহাবি ওখান দিয়ে চলে যাচ্ছে বা দুজন সাহাবি চলে যাচ্ছে ওখান দিয়ে, নবী করিম সাথে সাথে বলছেন যে শোনো শোনো শোনো, নবী সাল্লামকে স্ত্রীর সাথে দেখে দেখে দ্রুত টান দিয়েছেন মহিলা মানুষ দেখলি, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে তাদের টান দিয়েছে ওই দুই লোক। নবী বলছেন শোনো শোনো বসো, থামো থামো থামো, শোনো ইন্নাহা সাফিয়া, এই কিন্তু আমার স্ত্রী সাফিয়া, এতটুকু কথা বলে রাসূলুল্লাহ। উদ্দেশ্য কি? যাতে করে শয়তান একে স্বীকার না করে, শয়তানি সন্দেহ না করে রাসূলুল্লাহর সাথে কার যে মেয়ে ছিল, কোন মহিলা বা ছিল, এই সুযোগ শয়তান না পায়। দুই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, আশ্চর্য হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার সম্পর্কে এরকম ধারণা আমাদের হতে পারে? অসম্ভব কথা, কি বলেন আপনি? রাসূলুল্লাহ বললেন ইন্না শয়তান ইয়াজরি মিন ইবনি আদম মাজরা দম, শয়তান আদম সন্তানের রক্তের সাথে শিরা উপসারে চলাফেরা করে। খুশিতো আমার আশঙ্কা হলো আইন ইয়াখযে ফাফি কুলুবকুম শাররান, তোমাদের দুইজনের অন্তরে কোন অনিষ্ট খারাপ ধারণা এই শয়তান দিয়ে দিতে পারে যে কে যে ছিল, কমপক্ষে এই ধারণা কে যে ছিল, কার সাথে বা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হইতে পারে শয়তান সুযোগ নিতে পারে, মুনাফিক বানিয়ে দিতে পারে, কাফের বানিয়ে দিতে পারে। আল্লাহ পাকের সাদ করছেন ইন্না বাযা যান্নি ইসমুন, কতক ধারণা বা অনুমান হচ্ছে গুনহার কাজ। ওয়ালা তাজাসসু, আর তোমরা কারো দোষ খোঁজা খুঁজি করিও না, তাজাসসুস মানে দোষ খোঁজা, আর তাহাসসুস মানে ভালো জিনিস খোঁজা, ভালো গুণ খোঁজা। সামান্য পার্থক্য হা আর জিমের পার্থক্য, এতে তাজাসসুস জিম সিন সিন, আর এতে হা সিন সিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফে যখন বর্ণনা করেছেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন ছেলেদেরকে, ইউসুফ হারিয়ে গেছে খুঁজু খুঁজু, ইযহাবু ফাতাহাসসু মিন ইউসুফ, যাও যাও ইউসুফের খোঁজ খবর করো, কোথায় আছে ইউসুফের খোঁজ খবর করো, ফাতাহাসসু মিন ইউসুফ, ইউসুফের খোঁজ খবর করা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ, তাই তাহাসসু বলেছেন কোরআনের ভাষায়। আর এখানে আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাজাসসু, তোমরা দোষ খোঁজাখুঁজি করিও না কারো, তাজাসসুস এখান থেকেই যারা গোয়েন্দাগিরি করে তাদেরকে জাসুস বলা হয় আরবি ভাষায়, কি বলে জাসুস হয়ে যায় জাসুস জিম সিন সিন জাসুস, ওয়ালা তাজাসসু তোমরা জাসুসি কাজ করিও না। তবে তাহলে কি গোয়েন্দার চাকরি করা জায়েজ নাই? জায়েজ না জায়েজ নাই, সবসময় জায়েজ না শর্ত সাপেক্ষ জায়েজ? হ্যাঁ, এতক্ষণে সোজা এসছেন, যদি মুসলিম সরকারের মুসলিম দেশে, কারণ আমাদের যেহেতু বেনি মাসলাম আছে যে মুসলিমের কথা বলছি, মুসলিম দেশের কল্যাণের জন্য, দেশের হেফাজতের জন্য, মুসলিম শাসকের কল্যাণের জন্য যদি গোয়েন্দাগিরি করে তাহলে জায়েজ, কারণ দেশের হেফাজত করতে চায়, নাহলে দেশের ক্ষতি হবে। কিন্তু যদি গোয়েন্দাগিরি করার উদ্দেশ্য হয় লোককে ফাঁসানো, নিরীহ লোকদেরকে ফাঁসানো, নির্দোষী লোকদেরকে ফাঁসানো, তিলকে তাল করা, কারো সম্পর্কে একটা টার্গেট আছে, ফাইল খুলে দেওয়া হয়েছে, একে ফাঁসাইতেই হবে যে কোনো ভাবে হোক না কেন, এর ছোটকে বড় করে তুলে ধরতে হবে, তাহলে হারাম, তাহলে হারাম, তাহলে হারাম। এই জন্য বললাম যে এই গোয়েন্দাগিরি জায়েজ কিন্তু শর্ত সাপেক্ষ, আপনার উদ্দেশ্য কি, আপনার উদ্দেশ্য যদি মুসলিম দেশের হেফাজত হয়, অথবা যে দেশের আপনি নাগরিক, ও মুসলিম দেশের ক্ষতি যে দেশের নাগরিক সেই দেশের হেফাজত হয়, সেখানে যাতে করে এইরকম কোন রকমের ক্ষতি সাধন কেউ না করতে পারে, যারা কুচক্রী তারা, আর সেই জন্য যদি করে তাহলে যায়, কিন্তু নির্দোষী লোককে আদেশ হলে ফাঁসাইতে হবে, আদেশ হয়েছে এই লোকের ফাইল খুলো, একে যে কোনো ভাবে ঠেকাতে হবে, ফাঁসাইতে হবে, সেই জন্য শুরু করে দিল, তাহলে যায়জ নাই, এইরকম চাকরি করা তাহলে যায়জ নাই। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়ালা তাজাসসু, দোষ খোঁজাখুঁজি করিও না, মানুষের দোষ খুঁজে বেড়াচ্ছেন কোথায় খুঁজবে। আমরা সাধারণ ক্ষেত্রে আলোচনা করি, একসাথে চাকরি করছেন, চাকরি করার ক্ষেত্রে কিছু লোকের বদ স্বভাব, দোষ খোঁজাখুঁজি করে, কি করে আপনাকে ডাউন করবে, কি করে আপনার কোম্পানি থেকে বের করবে, কি করে আপনাকে মালিকের কাছে বা ম্যানেজারের কাছে খারাপ করবে, সেজন্য দোষ খোঁজাখুঁজি, দোষ খোঁজাখুঁজি। ডিউটির বাইরে একবার ঢুকেছিলেন, ওটাকে তুলে ধরলো, কি জন্য ঢুকেছিল, নিশ্চয়ই কোন খারাপ উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল, ওর হাতে একটা ব্যাগ দেখলাম, এতে নিশ্চয় কিছু ছিল, এখান থেকে চুরি করে নিয়ে যাচ্ছিল। দেখেন তেলকে পাল করা হইল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য নিষেধ করেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা দোষ খোঁজাখুঁজি করিও না, ভালো গুণ বর্ণনা করেন, আর খারাপ গুলিকে ঢেকে রাখার যথাসাধ্য চেষ্টা করতে হবে যদি তাদের দ্বারা ক্ষতি না হয়। এই কিন্তু শরীর জন্য বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা মুসলিমান, মুসলিমের কেউ যে দোষ ত্রুটিকে ঢেকে রাখে, সাতারা আল্লাহ ফি দুনিয়া ওয়াল আখিরাত, আলিও কাল পরকাল আল্লাহ পাক ওই ব্যক্তির দোষ ত্রুটিকে ঢেকে রাখবেন, কিন্তু সেই দোষ ত্রুটি দিয়ে যদি অন্যের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে ঢেকে রাখা যায় না। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, আর তোমাদের পরস্পর কেউ গীবত করবে না, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমাদের একে অপরের গীবত করবে না, মানে দোষ বর্ণনা করবে না, গীবত করা মানে হচ্ছে দোষ বর্ণনা করা। গীবত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, তখন বলেছিলেন তিনি, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কিছু তুলে ধরা খারাপ গুণ যেটা তাকে খারাপ লাগে আর তার সামনে না চোখের আড়ালে, এতে আরো লাগাতে হবে চোখের আড়ালে, সামনে যদি কোনো দোষ তুলে ধরেন সংশোধনের উদ্দেশ্যে তাহলে এটা হচ্ছে ইসলাহ, আর সেটা ব্যক্তি জীবনের ভুল, ব্যক্তি জীবনের ভুল না হয়ে যদি এমন ভুল হয় যে ভুল দিয়ে অনেক লোক গোমরা হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে, এই জন্য ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহির কথা আমি এর আগে একাধিক বক্তব্যে তুলে ধরেছি যে কয়টি ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন কারো মনে আছে? ছয়টি, ছয়টি ক্ষেত্রে গীবত করা কখনো জায়েজ কখনো ওয়াজিব, কখনো জায়েজ কখনো ওয়াজিব। আপনার বোনের বিয়ে দিন, আমাকে জিজ্ঞাসা করছেন, সেই ছেলেকে আমি চিনি, যে ছেলে কেমন, আর সেই ছেলে জানে যে বেনামাজি, আমাকে বলতে হবে না হবে না? সেই ছেলে হারাম খায় শুধু ব্যবসা করে, আমাকে বলতে হবে না হবে না? মুস্তাহাব সুন্নাত ওয়াজিব, ওয়াজিব। সেই ছেলে আর একটা বিবাহ করেছে আর সেটা আপনাদের জানাতে চাই না, কারণ আমার দেশে দ্বিতীয় বিবাহ কেউ সাধারণত দিতে চায় না, আমরা সবাই চাই যে ভালো ভালো যে মেয়েকে রাখবে বোনকে রাখবে সেটা লুকিয়ে রাখে, আমাকে বলতে হবে না হবে না? তারা আর একটা বিয়ে হয়েছে নাকি, স্ত্রী আছে, বলতে হবে ফরজ জি। এইরকম শিরক বিদাতের ক্ষেত্রে যারা শিরক বিদাতের প্রচার করছে তাদের কথা বলার ক্ষেত্রে তার সামনে বলতে এমন কথা নাই, কারণ যাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গোমরা হচ্ছে তাদের মাধ্যমে, সুতরাং এই ক্ষেত্রে গীবত করা ফরজ ওয়াজিব। এইরকমই হাদিসের বর্ণনাকারী যারা মিথ্যুক ছিল, যারা যাদের স্মৃতিশক্তি দুর্বল ছিল, যারা ফাসিক ছিল, তাদের কথা মহাদেশিনী কেরাম বলেছেন যে অমুক জাল হাদিস গড়তো, অমুকের স্মৃতিশক্তি দুর্বল ছিল, অমুক ফাসিক ছিল, সেই জন্য ওর হাদিস নেওয়া যাবে না, এসব মহাদেশিনী কেরামরা করেছেন। আল্লাহ পাক রব্বুল বলছেন যে তোমাদের একে অপরের গীবত করবে না, গীবত করা গুনাহ কাবিরা গুনাহ, সবগুলি কাবিরা গুনাহ যেগুলি আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। আইয়াহুব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ কি পছন্দ করে যে নিজের মৃত ভাইয়ের গোশত খাবে? কেউ কি পছন্দ করে? এক তো মানুষের গোশত আর তা জীবিত মানুষ না, আবার মৃত মানুষের গোশত, সরা গোশত, পচা গোশত, কেউ খাবে? খাবে না। আল্লাহ বলেন ফাকারে তুমি অবশ্যই তোমরা এটা ঘৃণা করবে, কখনো চাইবে না যে মানুষের গোশত খাওয়াও তা মৃত ভাইয়ের গোশত খাও। তারপর আল্লাহ পাক শুধু মানুষের কথা ভাই বলেছেন, সে মৃত যদি আমার ভাই হয় নিজের ভাইয়ের গোশত, ইন্নাল্লাহ তাওয়াব, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ তাওয়াব রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল তাওবা কবুলকারী এবং দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন জানার বিষয় যে গীবত করাকে মরা ভাইয়ের গোশত খাওয়া কেন বললেন, দেখি আপনার কতটুকু বুঝেছেন, মরা ভাইয়ের গোশত খাওয়া কেন বললেন, যে বলবেন হাত তুলেন। হ্যাঁ, মরা লাশ কিছুই করতে পারবে না, মরা লাশ পড়ে আছে কিছু করতে পারবে? যেভাবে নাড়াচাড়া করেন, মারেন, কাটেন, টুকরো টুকরো করেন, কিছু করতে পারবে? পারবে না। ঠিক তেমনই গীবত হচ্ছে এমন ভাবে নিন্দা করা, দোষ তোলা যে বাইরে আছে সে সামনে উপস্থিত নেই, সে ওই দোষগুলি তার মধ্যে আছে না নেই বা সেগুলির কোনো বিশেষ ব্যাখ্যা বিশ্লেষণ আছে সে বলার সুযোগ পাচ্ছে না, কারণ সামনে নেই সে। যেমন মৃত ব্যক্তি তার পক্ষ থেকে প্রতিবাদ করতে পারে না তার কিছু ক্ষয়ক্ষতি করলে, ঠিক তেমনি যেই ব্যক্তির জীবত করছেন আপনার চোখের সামনে সংশোধনের উদ্দেশ্য নয় দূরে আছে, সেই ব্যক্তি বলতে পারছে না যে ভাই আমি তো এই দোষ করিনি অথবা এই উদ্দেশ্য তো আমি করিনি, আমার উদ্দেশ্য তো এইরকম ছিল, তার বলা সুযোগ নেই, সেই জন্য মৃত ভাইয়ের কথা বলা হয়েছে। আর একটি কারণ আছে, মৃত ভাইয়ের গোশত কেন বলা হয়েছে, ভাইয়ের গোষ্ঠ এক তো মানুষের গোষ্ঠ, হ্যাঁ মানুষ সম্মানিত, তারপরে আবার মরা ভাই মরা লাশের বস্তু কত ঘৃণিত কত নোংরা। তাহলে নোংরামিতে তুলনা করা হয়েছে, গীবত করা তার মানে এত নোংরা কাজ যে যেমন মরা লাশের গোস্ত খাওয়া যেমন নোংরা কাজ। আল্লাহ ফাকাবুল আলম তারপর ইরশাদ করছেন অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করেন আল্লাহ তাওয়াবুর রহিম। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন আরেকটি বিষয় আল্লাহ এখানে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে হে মানব সকল বলে আল্লাহ সম্বোধন করেছেন, সমস্ত মানুষকে আল্লাহ এখানে সম্বোধন, ইয়া আইয়ুহান নাস, এতক্ষণ পর্যন্ত মুমিনদেরকে আল্লাহ সম্বোধন করেছিলেন, এখানে সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন, ইয়া আইয়ুহান নাস হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে, এক পুরুষ এক নারী থেকে মানে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছে, তাহলে মানব জাতির প্রথম সৃষ্টি হচ্ছে আদম এবং হাওয়ার মাধ্যমে, তাহলে এই দিক থেকে মানুষ হিসাবে সকলে সমান, মানুষ হিসাবে সকলে সমান, মান সম্মান কম হবে বেশি হবে এর মাপকাঠি হচ্ছে ইমান তাকওয়া, পরে আল্লাহ উল্লেখ করবেন, আর মানুষ হওয়ার দিক থেকে সকলে সমান। এজন্য মানুষ হিসাবে অন্য কোন বিষয়কে ভিত্তি বানিয়ে শ্রেষ্ঠত্ব প্রকাশ করবে এটা ইসলামে নেই। তুমি আদমের সন্তান আর সে আদমের সন্তান, সারা দুনিয়া সমস্ত মানুষ, কালো আদমের সন্তান, সাদাও আদম সন্তান, এশিয়ান আদম সন্তান, ইউরোপিয়ান আমেরিকান আদম সন্তান, আরব আদম সন্তান, আর অনারব আদম সন্তান, তাহলে আদম সন্তান হওয়ার দিক দিয়ে যদি ভাষার দিক থেকে কেউ শ্রেষ্ঠত্ব প্রকাশ করে যে আমার অমুক ভাষা সেই জন্য আমি শ্রেষ্ঠ, আমার অমুক ন্যাশনালিটি অমুক দেশের আমার কাছে নাগরিকত্ব আছে সেই জন্য শ্রেষ্ঠ, তাহলে ভিত্তিহীন ভিত্তিহীন, কারণ তোমরা সকলে আদম সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে আয়াতের ব্যাখ্যায়, কুল্লুকুম মিন আদম, তোমরা সকলে আদম থেকে এসেছে, তোমাদের উৎস হচ্ছে আদম আলাইহিসালাম, ওয়া আদামু মিন তুরাব, আর আদমের আসল হচ্ছে মাটি, তোমাদের মাটি মাটি থেকে তৈরি, আর তোমাদের অহংকার আবার কিসের, আবার শ্রেষ্ঠত্ব এর ভিত্তিতে কিসের, তুমিও মাটি সেও মাটি, আফ্রিকান কালো সেও মাটি, আর তুমি সাদা তুমিও মাটি, কোন পার্থক্য নেই ভাষার দিক থেকে, জাতীয়তার দিক থেকে, নাগরিকত্বের দিক থেকে, রং বর্ণের দিক থেকে ইত্যাদি সমস্ত দিক থেকে কোন রকমের শ্রেষ্ঠত্ব নেই, কোন রকমের শ্রেষ্ঠত্ব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাতিল জাহিলিয়াতের যুগের যে ধারণা যে রং বর্ণ দিয়ে ভাষা দিয়ে বংশ গোত্র দিয়ে শ্রেষ্ঠত্ব আসে, এই ভ্রান্ত ধারণা দূর করেছেন আয়াতের মাধ্যমে। আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাহকুম সৌবান ওয়া কাবায়ের, এবং আল্লাহ পাক তোমাদেরকে বন্টন করে দিয়েছেন সৌবান সাবের বহুবচন, আর কাবায়েল কাবিলাতনের বহুবচন, তোমাদেরকে বহু জাতি এবং গোষ্ঠীতে সাব জাতিকে বলা হয়, যেমন বাঙালি একটি জাতি, হ্যাঁ আরব একটি জাতি, উর্দু ভাষী একটি জাতি, কেরালা ভাষী একটি জাতি সাব, আর কাবিলা কাবিলা হচ্ছে গোত্র বংশ, বংশ এক বংশের লোক যারা এক কাবিলা। আল্লাহ বলছেন আল্লাহ ফাক রব্বুল আলামিন যে বিভিন্ন জাতিতে এবং গোষ্ঠীতে বা বংশে বিভক্ত করেছেন তোমাদেরকে কি জন্য, শ্রেষ্ঠত্বের জন্য, নালে তাআরাফু, তার কারণ আল্লাহ উল্লেখ করে যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো, চিনতে পারো যে এ হচ্ছে এশিয়ার লোক, এ হচ্ছে ইউরোপের লোক, এ হচ্ছে আরবি ভাষী, এ হচ্ছে উর্দু ভাষী, এ হচ্ছে বাংলা ভাষী, এ হচ্ছে তামিল ভাষী, এ হচ্ছে ফিলিপাইনি ভাষী, এর ভাষা হচ্ছে পরিচয়ের জন্য, আর বংশ বংশ ভাগ করে আল্লাহ যাতে চিনতে পারো যে এটা আমার বংশের, এরা অন্য বংশের, অমুক বংশের, এরা অমুক বংশের, তাহারা তো পরিচিতির জন্য, বংশের কারণে শ্রেষ্ঠত্ব হয় না, সৈয়দ বংশ সুতরাং শ্রেষ্ঠ, পাঠান বংশ আওলাদের সুর শ্রেষ্ঠ, না কোন শ্রেষ্ঠত্ব নাই বংশের দিক থেকে, কোন শ্রেষ্ঠত্ব ইসলামে নেই। আল্লাহ পাক তারপরে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে অধিক সম্মানিত, করিম মানে সম্মানিত, আর আকরামাকুম ইসম তাফজিল, তোমাদের মধ্যে অধিক সম্মানিত কে, কার নিকটে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের নিকটে, আল্লাহ পাকের নিকটে শ্রেষ্ঠ হইতে হবে। আল্লাহ পাকের নিকট শ্রেষ্ঠ, আল্লাহ পাক সৃষ্টি করে, সুতরাং আল্লাহর কাছে কে শ্রেষ্ঠ আল্লাহ বলবেন, সে কথা নিজে থেকে শ্রেষ্ঠ হইলে হবে, নিজে থেকে উপরে বসে থাকলে হবে, আল্লাহ পাক নামিয়ে দেবেন নিচে। যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহ মান সম্মান নির্ধারিত করেছেন। আল্লাহ পাক বলছেন নিশ্চয় তোমাদের মধ্যে অধিক শ্রেষ্ঠ আল্লাহ পাকের নিকট, আতকাকুম তোমাদের মধ্যে যে যত বেশি আল্লাহকে ভয়কারী, যে যত বেশি সংযত পাপমুক্ত, যে যত বেশি আল্লাহ পাকের দিন মেনে চলে, যার মধ্যে যত বেশি এলম আমল আছে। কারণ এলম এবং জ্ঞান, ইসলামী জ্ঞান এবং ভালো কর্মের মাধ্যমে তাকওয়া হাসিল হতে পারে। যার ইসলামিক জ্ঞান নেই তাকওয়ার কথা বলা যায় না। যত জ্ঞান হবে তত বেশি আমল ভালো হবে। এই জন্য আল্লাহ পাক বলছে ইন্নামা ইখশা আল্লাহ মিন ইবাদিহি আল উলামা, নিশ্চয়ই আল্লাহ পাকের বান্দার মধ্য থেকে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে যারা ওলামা, মানে যাদের কাছে দিনের জ্ঞান রয়েছে কিন্তু জ্ঞান অতক্ষণ পর্যন্ত কার্য করে না যতক্ষণ পর্যন্ত জ্ঞান মোতাবেক আমল না হবে। আবার এই আয়াত দিয়ে এক শ্রেণীর আলেম সমাজ, যারা আমাদের সমাজের আলেম সমাজ কিন্তু তাদের বে আমল, তারপরে মনে করে যে আমরা ঘুমাইলে তোমাদের চাইতে ভালো, এ এক আর এক অজ্ঞতা, আর এক অজ্ঞতা। আমাদের সে এক শ্রেণীরা বলে, সাধারণ লোকদেরকে সম্বোধন করে বলে, হেউ প্রতিপন্ন করে বলে, আরে তোমরা সারা রাতে মদত করো, আমি শুয়ে থাকি, আমি তোমার চাইতে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ তো তোমার দিল কে, কোথা থেকে পেলে তুমি? কখনো না, এই শ্রেষ্ঠ তো ইসলামে নাই। যা আলেমের ঘুমিয়ে থাকা আর জাহেলের এবাদত, হ্যাঁ জাহেলের এবাদত চাইতে শ্রেষ্ঠ ভালো, এই মিথ্যা কথা একবার এটা বিদাতি মোল্লাদের। এলম যেমন থাকবে তো ওইরকম আমল সুন্দর হবে। আপনি জানেন যে এই গলিতে চিন্তায় হয়, তাহলে জানবেন না ওই গলিতে, তাহলে আপনি সতর্ক, তাহলে মুত্তাকি, বাঁচলেন আপনি চোরের কবল থেকে, চিন্তাকারীর কবল থেকে। ঠিক তেমনই এলম হাসিল হয়েছে, ওই মোতাবেক আমল যদি সুন্দর হয় তাহলে আপনার ওই এলম দিয়ে ফায়দা হইল, আর না হলে এলম শেখার কোনো ফায়দা নেই। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্না কারামাকুম ইনদাল্লাহ আতকাক, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহ পাকের নিকট অধিক সম্মানিত ওই ব্যক্তিরা, যেই ব্যক্তি যত বেশি সংযত পাপমুক্ত, যে ব্যক্তি যত বেশি মুত্তাকি। ইন্নাল্লাহ আলিমুন খবীর, কারণ আল্লাহ পাক রব্বুল আলম সবকিছুই জানেন এবং খবীর সবকিছুর সূক্ষ্ম খবর রাখেন, সুতরাং আল্লাহই বলবেন যে কে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। তারপর আল্লাহ পাক ইরশাদ করেছেন قالت العرب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولم يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيء إن الله غفور رحيم. এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় কিছু বিজয়ীরা ইসলাম গ্রহণ করেছিল, বাজি কাছে ইসলাম কবুল করেছে, কিন্তু প্রথম প্রথম ইসলাম কবুল করে সবার ইসলাম একরকম হয় না, সকলে আবু বকর উমরের মতো ইসলাম গ্রহণ করে নাই, ঠিক না? বিশেষ করে মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছে তারা দুই ভাগে বিভক্ত, একদল সত্যিকার অর্থে অন্তরে অন্তঃস্থল থেকে মজবুত ইমান নিয়ে ইসলাম গ্রহণ করেছিল, আর কিছু লোকেরা অপেক্ষায় ছিল যে বাতাস যেদিকে যায় সেদিকে যাব। মক্কা বিজয়ের পর দেখলো আরে মক্কা তো আর আবু জাহাল আবু লাহাব এদের কাছে থাকলো না, ভাই কুরাইশদের নেতৃত্ব থাকলো, এতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নেতৃত্বে চলে গেল, তখন তারা يدخلون في دين الله افواجا দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করলো। প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিল যেদিকে ঝোঁক সেদিকে, সবার ঝোঁক যেদিকে সেদিকে আমরাও যাই, তাই না? আজকাল রাজনৈতিক দলগুলো এরকম যেদিকে দেখছে যে চাকরি বাকরি ভালো হবে আর সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে, আর পেটের দায়ী সবাই সব পাটি করা আর মার খাওয়া, রাস্তাঘাটে নামা কি জন্য, আর আমে বসে আছে যারা আসল ভোগ করা বড় ভোগ করা করছে, হ্যাঁ বড় যারা গজার মাছ খাচ্ছে তারা তো বসে আছে আরামে, আর রাস্তাঘাটের লাজ্জ তো খাওয়ার জন্য মহিলাদের নামার কোনো যুক্তি আছে নাকি? হ্যাঁ কেন, কিন্তু এই তুচ্ছ সামান্য একটু পেটের জন্য পেটের দায় যে আমরাও কোনোদিন এরকম কিছু খেতে পাবো, আর কিছু না পারি চেয়ারম্যানটা তো হইতে পারবো, কিছু না পারি এমপি আর কিছু তো হইতে পারবো। তো প্রথম প্রথম কিছু বিদ্বীনরা অশিক্ষিত যারা যা যা বড় তারা ইসলাম গ্রহণ করেছিল, দেখলো যে যেদিকে ঝোঁক সবার সেদিকে আমরাও যাই, কিন্তু ইমান ওই রকম মজবুত হয়নি, মোনাফিকও ছিল না, বললে যে মোনাফিক আমরা আসলে ইসলাম কবুল করবো না কিন্তু ডুবে যাই, এরকম নাই, ইসলাম কবুল করেছে কিন্তু তেমন জ্ঞানও হাসিল হয়নি, আর ওই রকম ভাবে অকাট্য মজবুত বিশ্বাস হয়নি, একটু যদি দেখে অবস্থা উল্টো দিকে তাহলে ফিরে যাওয়ার আশঙ্কা আছে, এইরকম অবস্থাতে ছিল। তখন আল্লাহ পাক তাদেরকে বলছেন, আর তাদের দাবি আবার মজবুত। মানুষের কিন্তু এটা স্বভাব, যার অবস্থান দুর্বল হয় তার দাবি মজবুত হয়, জানেন না? জানেন না, উর্দু মতে একটা কুপ্রবাদ আছে, মুদ্দাই সুস্থ গাওয়া চুস্ত। যদি দেখে যে কেউ কে সে দুর্বল, আসলে তার হক নাই, ওই সাক্ষী কিন্তু সবাই নিয়ে আসে, মিথ্যা সাক্ষী এদিক সেদিক থেকে নিয়ে আসার চেষ্টা করে, এটা হচ্ছে নিয়ম। তার কান্নাকাটি খুব বেশি, সে জিতার চেষ্টা করে, অনেক তদবির করে, তদবির খুব বেশি তার। আর ওই রকম ব্যারিস্টার উকিল ভালো হোক, বেশি পয়সা দিয়ে তখন উকিল পারে, কারণ আমাকে জিততে হবে, যেহেতু আমি আমার অবস্থান দুর্বল, সে জিতার জন্য মজবুত হইতে হবে আরেকটু। তো এইরকম কিন্তু এরা এই বেদুইনরা তারা ইসলাম কবুল করার পরে বলতো আমান্না, নবী সাল্লাম বলতো আমান্না, আমরা ইমান নিয়ে এসছি। আল্লাহ বলছে ইমান নিয়ে এসছি না, তোমরা ইমান নিয়ে এসছি বলিও না, আসলাম না বলো, আমরা ইসলাম কবুল করেছি বলা। আল্লাহ পাকের সাথে আলাতিল আরাব বেদুইনরা বলবে বা বলছে আমান্না, আমরা ইমান নিয়ে এসেছি। বল হে নবী, তুমি তাদেরকে বলে দাও লাম তুমিনু, তোমরা ইমান নিয়ে আসোনি, মানে তোমরা ইমানের সেই স্তরে পৌঁছোনি, প্রাথমিক স্তরে আছো। ওয়ালাকিন, তবে তোমরা বলো, কুলু বলো, আসলাম না, আমরা ইসলাম গ্রহণ করেছি বা ইসলাম কবুল করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ইমান প্রবেশ করেনি। ওয়ালাম্মা মানে এখনো না, ইয়াদখুলুল ঈমান, ইমান প্রবেশ করেনি, ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখন পর্যন্ত ইমান তোমাদের অন্তরে ওইভাবে প্রবেশ করেনি। তাহলে কি করেছে, ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করা আর ইমানের পার্থক্যটা কি এটা বুঝাবো, তখন আয়াত আরো স্পষ্ট বুঝতে পারবেন। তারপর আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলে কোন রকমের আল্লাহ কমতি করবেন না। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে আল্লাহ কম করবেন না, আমলের বিনিময়ে ফলকে আল্লাহ কম করবেন না। তারপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ গাফুর, আল্লাহ পাক মার্জনাকারী, রাহিম, মেহেরবান। তাহলে এই বেদুইনরা দাবি করেছিল আমরা ইমান নিয়ে এসেছি, আল্লাহ বলছেন না নবী বলে দাও তাদেরকে যে তোমরা ইমান নিয়ে আসার কথা বলিও না, বরং তোমরা কি বলো আসলাম না, আমরা ইসলাম কবুল করেছি। ইমান আর ইসলামে তাহলে পার্থক্য আছে নাকি? একদল বলছেন ইমান ইসলামে পার্থক্য নেই, প্রতিশব্দ, কিন্তু এটা তাদের এই আয়াত তাদের বিপক্ষে চলে যাচ্ছে, তাই না? এই জন্য আরেক দল বলেছেন ইমান ইসলামে পার্থক্য আছে এরকম যে ইমান খাস আর ইসলাম হচ্ছে নাম। আজকালকার পত্র পত্রিকায় লেখা হচ্ছে যে অমুক এশিয়ান লোক, এশিয়ান এটা আমরা খাস, হ্যাঁ আচ্ছা, আর এশিয়ার মধ্যে যদি বলে বাংলাদেশি লোক বা নেপালি লোক খাস, তাহলে আম খাস বুঝতে পারলেন না? তাহলে এশিয়ান বললে অনেকগুলি দেশের লোককে সামিল, আর যখন একটা দেশ বলে দিলেন তখন খাস হয়ে গেল। ঠিক তেমনই ইমান ইসলামের ব্যাপারটা আলমারা বলেছেন এইভাবে হাফিজুল কাছে রহমতুল্লাহ আলাই ব্যাখ্যা করেছেন। তাহলে তারা যখন প্রথম ইসলাম কবুল করে তখন তাদের সাধারণ যে আম মানে সাধারণ যে ইসলাম সেটা তাদের মধ্যে এসছে, কিন্তু একটা যে উচ্চ স্তর আছে ইমানের সেই পর্যন্ত তাদের ইমান পৌঁছেনি। এই জন্য আল্লাহ পাক রব্বুল নাকচ করলেন যে তোমার আমার না ইমান নিয়ে এসছি কথার দাবি করিও না। ইমান আর ইসলামকে আরেকটি স্পষ্ট করে বুঝায় এর আগে বিভিন্ন আলোচনাতে আলোচনাগুলি করা হয়েছে, তারপরে অনেকে হয়তো নতুন আছেন, তারপরে অনেকেই মনে রাখা এগুলি সম্ভব হয় না। ইমান আর ইসলাম শাব্দিক অর্থের দিক থেকে পার্থক্য আছে, ভাব অর্থের দিক থেকে কোনো পার্থক্য নেই। শাব্দিক অর্থের দিক থেকে পার্থক্য আছে, কিন্তু ভাবের দিক থেকে কোনো পার্থক্য নেই। শাব্দিক অর্থ ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর ইমান মানে বিশ্বাস করা। ইমান মানে বিশ্বাস করা, আর ইসলাম মানে হচ্ছে আসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার সম্পর্ক বাহ্যিক অবস্থার সাথে না ভিতর অবস্থার সাথে? বাহ্যিক অবস্থার সাথে। আর বিশ্বাস করা, বিশ্বাস করার সম্পর্ক হৃদয়ের সাথে। তাহলে ইমানের সম্পর্ক কলবের সাথে, হৃদয়ের সাথে, আর ইসলামের সম্পর্ক হচ্ছে বাহ্যিক আনুগত্যের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে। এই জন্য খেয়াল করে দেখেন যে ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। কি কি? কালেমার, শাহাদাত দেওয়া। শাহাদাত কি দিয়ে দেওয়া হয়? এখান দিয়ে, ঠিক করে বলেন, মুখ দিয়ে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুল্লাহ। ঠিক আছে না? তাহলে দেখেন বাহ্যিক ইসলামের সম্পর্ক, প্রথম স্তম্ভের সম্পর্ক বাহ্যিক আমলের সাথে শাহাদাত দেওয়া। দ্বিতীয় ইসলামের স্তম্ভ নামাজ কায়েম করা, বাহ্যিক আমল, এই যে নামাজ পড়তে যাবেন আসলে কিছুক্ষণ পরে, বাহ্যিক আমল। তারপরে জাকাত প্রদান করা, বাহ্যিক আমল। হ্যাঁ, সিয়াম পালন করা, রমজান মাসে রোজা রাখা, বাহ্যিক আমল। বাইতুল্লাহর হজ করা, বাহ্যিক আমল। তাহলে ইসলামের যে পাঁচটি পিলার সবগুলোই সম্পর্ক বাহ্যিক আনুগত্যের সাথে, আত্মসমর্পণের সাথে। এই পাঁচটি আমলের মাধ্যমে আপনি আত্মসমর্পণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, এটা ইসলাম। আপনার ইমানের সংজ্ঞা সম্পর্কে বা ইমান কাকে বলে এ সম্পর্কে জিব্রাইল আলাইহিস সালাম সহিহ মুসলিমের হাদিস যখন জিজ্ঞাসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ইমানের কয়টি স্তম্ভ? ছয়টি। আল ইমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, এই কথা বলেছিলেন। ইমান মানে যে শাব্দিক অর্থ বিশ্বাস, সেজন্য ইমান কাকে বলা হয়? আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে, মালায়েকাতিহি মালায়েকা ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করবে, আর কুতুবিহি আল্লাহ পাকের কিতাব সময়ের প্রতি বিশ্বাস করবে, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি বিশ্বাস করবে, পরকাল ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি বিশ্বাস করবে, আর ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস করবে। ছয় স্তম্ভ হইল। এই যে সবগুলির সম্পর্ক কিসের সাথে? বাহ্যিক আমলের সাথে না, অন্তরের আমল, হৃদয়ের কাজ। হৃদয়ের কাজ হচ্ছে বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর একত্ব বিশ্বাস করা, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, হ্যাঁ, আল্লাহ আরো সাহায্যের উপর আছেন বিশ্বাস করা, ফেরেশতাগণকে বিশ্বাস করা, জিব্রাইল মিকাইলকে বিশ্বাস করা, সবগুলি সম্পর্ক হৃদয়ের সাথে। কিতাব কোরআনে কারিমকে বিশ্বাস করা, আগের কিতাবগুলিকে বিশ্বাস করা, কোরআনে কারিমের প্রত্যেকটি বিধি বিধানকে বিশ্বাস করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করা, সমস্ত নবী রাসূলকে রাসূল বিশ্বাস করা, সবগুলি সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে। কিন্তু অন্তরে যদি ইমান থাকে তো এর প্রতিফলন বাহ্যিক জীবনের উপর পড়বে না পড়বে না? অবশ্যই পড়বে, এর প্রতিফলন আপনার জীবনে ঘটবেই। তাহলে ইমান যদি ভিতরে থাকে তো ইসলাম অবশ্যই আসবে। ইমান যদি আল্লাহর উপর থাকে, পরকালে থাকে, তাহলে অবশ্যই নামাজ হবে, অবশ্যই রোজা হবে, অবশ্যই যাকাত, অবশ্যই হজ হবে। এই জন্য ভাবের দিক থেকে ইমান ইসলাম এক, আর শাব্দিক অর্থের দিক থেকে ইমান ইসলাম আলাদা আলাদা জিনিস। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আর এক রকম করে বুঝিয়েছেন। তিনি বলছেন যে আল ইমান আল ইসলাম ইজা ইস্তামা ইস্তারাকা ওয়া ইজা ইস্তারাকা ইস্তামা। ইমান ইসলামকে যদি শব্দগুলিকে যদি আলাদা আলাদা ব্যবহার করি, আলাদা ব্যবহার করলাম, কোথাও আমি ইসলামের কথা বললাম, উদাহরণস্বরূপ একজন মুসলিমকে দেখলাম, তার মানে কি সে মুমিন নাই? হ্যাঁ, সে মুমিন। একজন মুসলিম শুধু ইসলামের কথা যখন উল্লেখ করলাম তার মানে সে মুমিন। একজন মুমিনকে দেখলাম, মুসলিমকে দেখেননি? যখন আপনি আলাদা আলাদা করে উল্লেখ করবেন তখন ইসলাম ইমান দুটোই তার মধ্যে থাকবে। দুটো আলাদা হইতে পারে না যে একজন লোক মুমিন আর মুসলিম নয়, একজন মুসলিম কিন্তু মুমিন নয়, তাহলে মনে মুমিন হবে সে? একজন বাহ্যিক আনুগত্য করছে কিন্তু অন্তরে ইমান নাই, তাহলে সে কি মুনাফিক হয়ে যাবে? তো ইসলাম কবুল নয় তার। এই জন্য যখন আলাদা আলাদা করে উল্লেখ করবেন ইসলাম এবং ইমানকে তখন তার অর্থ এক, মানে যে মুসলিম সে হচ্ছে মুমিন আর যে মুমিন সে হচ্ছে মুসলিম। ভাই আমরা মুমিন মুসলিম, তাই না? কিন্তু যখন দুটোকে একসাথে উল্লেখ করবেন, যেমন এই আয়াত উল্লেখ করা হয়েছে ইমান এবং ইসলাম পাশাপাশি উল্লেখ করবেন, ওই রকম জিব্রাইল আলাইহিস সালামের প্রশ্নে যেখানে উল্লেখ করা হয়েছে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, ইমান সম্পর্কে পাশাপাশি যখন জিজ্ঞাসা করা হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আলাদা আলাদা সংজ্ঞা দিলেন। ইসলামকে বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত করলেন আর ইমানকে অন্তরের সাথে সম্পৃক্ত করলেন। কখনো এরকম দুনিয়াতে লোক পাবেন না যে একটা লোক মুসলিম কিন্তু মুমিন নাই। মুসলিম যদি মুমিন নয় তার মানে সে মনে মুসলিমই নয় সে, আর একটা লোক মুমিন, ইমান তো খাস আরো, তাহলে মুমিন হলেন তাহলে তো ইসলাম তো অবশ্যই হতে হবে, অন্তরে বিশ্বাস আর বাহ্যিক আমল নাই তো হতে পারে না। কিন্তু আজকাল তো আছে, আজকালকার সময় দাবিদার আছে কিন্তু আসলে নেই, আজকাল নেই। অধিকাংশ লোক দাবিদার যে আমরা মুমিন, অন্তরে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, তাই না, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, নামাজ পড়ে না অধিকাংশ লোক আজকাল। তাহলে কি বলবেন এদেরকে? তাহলে তো আমাদের সংজ্ঞা তো ঠিক হয় না যদি এরকম হয়। এরা বলবে যে আমরা কি বিশ্বাস করি মানে মুমিন, তো ইসলাম কোথায় এদের? নামাজ কোথায়? রোজা কোথায়? যাকাত কোথায়? হজ কোথায়? এগুলি না বলছে আমরা মুমিন, জন্মসূত্রে মুমিন। হ্যাঁ, জন্মসূত্রে মুমিন, জন্মসূত্রে মুসলিম, কিন্তু আসলে মুসলিম নাই। মুসলিম ওই ব্যক্তি যার মধ্যে ইসলামও আছে আর ইমানও আছে। ইসলামের পাঁচটি স্তম্ভ আছে আর ইমানের ছয়টি স্তম্ভ যার মধ্যে আছে সে হচ্ছে মুমিন মুসলিম, সে হচ্ছে মুমিন মুসলিম। এরা প্রথম দিকে ছিল সেজন্য আল্লাহ তাআলা তাদের ইমানের উচ্চ দাবিকে নিষেধ করেছেন, এত উচ্চ দাবি করিও না, ঠিক আছে তোমরা এখন বাহ্যিক ইসলাম গ্রহণ করেছো, আর ইমানকে মজবুত করো, আর তারপরে দাবি করো। আল্লাহ ফকরুল মাগরে শাদীনুল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি নিঃসন্দেহে মুমিন ওই লোকেরা যারা আল্লাহর প্রতি ইমান নিয়েছে আর রাসূলের প্রতি ইমান নিয়েছে। তাহলে মুমিন ওই লোকেরা নয় যারা জন্মসূত্রে শুধু মুসলিম। আল্লাহ কি বলছেন? আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, আল্লাহর একত্বে বিশ্বাস করেছে, শিরিক করে আর মুমিন মুসলিম না, কবরে সিজদা করে আর মুসলিম। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা। আমি আল্লাহর প্রতি ইমান হবে একটা বক্তব্য আছে একটা গ্রন্থ, তাতে আমি বলেছি যে চারটি জিনিস লাগবে আল্লাহর প্রতি ইমানের জন্য। তার মধ্যে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, আল্লাহর তাওহীদের রুবিয়াতকে বিশ্বাস করা, তাওহীদের উলুহিয়াতকে বিশ্বাস করা, তাওহীদুল আসমা ওয়া সিফাতকে বিশ্বাস করা। আর এগুলি সংজ্ঞা দিলে তাফসীর আজকে শেষ হবে না, সেজন্য এই সংজ্ঞার জন্য তাওহীদের আলোচনাগুলি শুনে নিলে জানতে পারবেন যে তাওহীদের এই ভাগগুলি সংজ্ঞা কি। আল্লাহর প্রভুত্বকে বিশ্বাস করা, ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহ যেন সন্তুষ্ট করা, আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণাবলী নাম সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তাই বিশ্বাস করা এবং মেনে নেওয়া। আল্লাহ পাক এরশাদ করেছেন মুমিন সত্যিকার অর্থ ওই সব লোকেরা যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছে এবং তার রাসূলের প্রতি ইমান নিয়ে এসেছে। রাসূলের প্রতি ইমান নিয়ে এসেছে, রাসূলের তরিকায় চলে। হ্যাঁ, রসুলের তরিকা বাদ দিয়ে চিস্তিয়া তরিকা, সাবেরিয়া তরিকা, মুজাজ্জিদের তরিকা, তরিকা আর তরিকা, তরিকার শেষ নাই। আর তারপরে বলছেন যে আমরা মমিন কি করে মমিন হতে পারবো যদি নবীর তরিকাকে মেনে না নেয়? নবীর তরিকাকে এত ভাগ কোথায়? আল্লাহ পাক বলছেন যে একটি রাস্তা, আর সেই রাস্তা হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা তরিকা। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন সুম্মা লাম ইয়ারতাবু, শুধু তাই নয় তারপরে যেন তারা সন্দেহ পর্যন্ত না করে, সামান্য সংশয় সন্দেহ যেন না থাকে। সামান্য যদি সন্দেহ আসে কি জানি জান্নাত হইতে পরে না ও দিতে পারে, কি জানি জাহান্নাম আছে মনে হয় বলতে বুঝিয়ে দিল, মুসলিম থাকবে থাকবে না অতবার সন্দেহ করলো না, জাহাদু আচ্ছা সন্দেহ করলো না, ইমান নিয়ে আসলো আমল করলো না, চলবে? তাই আল্লাহ বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালি ওয়াআনফুসিহিম ফী সাবিলিল্লাহ, এবং তারা জিহাদ করবে তাদের ধন সম্পদ দিয়ে এবং তাদের জান দিয়ে আল্লাহর রাস্তায়। জিহাদের আগে নামাজ পড়বে, জিহাদের আগে যাকাত দেবে, জিহাদের আগে রোজা রাখবে, জিহাদের আগে হজের জিহাদ করবে, যা মহিলাদের নারীদের জিহাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলি করবে। জিহাদ কি আল্লাহ পাক শুধু উল্লেখ করেছেন যেন জিহাদ হচ্ছে শীর্ষস্থানীয় ইবাদত, নির্গত সামাজিক জিহাদ মহিলা বলেছেন যে ইসলামের চূড়া হচ্ছে জিহাদ। দেখেন পাহাড়ে আমরা অনেকে চড়েছি কিন্তু পাহাড়ে চূড়ায় অনেকে চড়তে পারিনি। আমি আমার প্রথম জীবনে প্রথমে যে পাহাড়ে চড়ি তো পাহাড়ে একটা চূড়া আছে, চূড়াতে চড়তে পারলাম না, তত্তর করে কাঁপতে কাঁপতে অর্ধেক বা কিছুটা গিয়ে ওই চূড়াটায় চড়তে পারলাম না। হ্যাঁ, ঠিকই তেমনি আমলি জীবনের ক্ষেত্রে আমরা দেখেন নামাজ রোজা হজ জাকাত অনেক গুরি কিন্তু জিহাদ বিজাবিলিল্লাহ সুযোগই নাই। অন্তরে রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনোদিন সুযোগ দেন তো আল্লাহ পাক যখন তৌফিক দান করেন মুনাফিক দিয়ে না মরেন। তো আল্লাহ পাক এজন্য জিহাদের কথা বললে তার যেগুলো নিচের দিকে আছে চূড়াতে নাই, কিন্তু দিনের ফরজ ওয়াজিব হালাল হারাম এগুলি মেনে চলা এগুলি থাকতে হবে, তাহলে সত্যিকার মুমিন। আল্লাহ বলছেন উলাইকা হুম সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী। সত্যবাদী আল্লাহর প্রতি ইমান, রাসূলের প্রতি ইমান, সন্দেহ করলো না, তারপরে আমল দিয়ে প্রমাণ করে দিল যে আমি মুসলিম, তারাই হচ্ছে সত্যিকার অর্থে মমিন মুসলিম। আর এরা হচ্ছে তাদের দাবিকে যে আমরা মুসলিম মমিন সত্যবাদী, আর বাকিরা যারা আমল দিয়ে প্রমাণ করলো না তারা সাদেকুন না, সাদেকুন আর কি বলি কাজেবুন উলাইকা হুম কাজেবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন ওই সব নতুন মুসলমানদেরকে সম্বোধন করে, যারা নতুন মুসলিম হওয়ার পরে বানু আসাদ বলে একটি গোত্র ছিল তাদের সম্পর্কে সানাদ বর্ণনা করা হয়েছে, তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ, দেখেন না অনেক বংশ আছে, অনেক সম্প্রদায় আছে, যারা ইসলাম গ্রহণ করেছে অমুক অমুক গোত্র অমুক অমুক কাবিলা তারা ইমান গ্রহণ করার পরে ফিরে গেছে, আর অনেকে আছে তারা ইসলামই গ্রহণ করলো না, দেখেন না আর আমরা দেখেন না ইসলাম গ্রহণ করে নিয়েছি, আপনাকে মেনে নিয়েছি, যেন নবী সাল্লামের উপর কি করছে ইহসানের কথা, যে আমরা কত বড় কাজ করেছি, আপনার কত উপকার করেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে আমরা দাঁড়িয়েছি তারা তো দাঁড়াইলো না, এরকম কথা বলা ভালো আল্লাহ মজুরে ভালো রাসূলুল্লাহ ভালো মনে করবেন না? কখনো ভালো না। তো আল্লাহ পাক তখন এই আয়াত নাযিল করে দিলেন কুল হে নবী, বলেন আতুআল্লিমুনাল্লাহ বিদীনিকুম, তোমরা তোমাদের দীন সম্পর্কে তোমাদের ধর্ম সম্পর্কে আল্লাহকে জানাতে এসছো যে আমরা অন্তর থেকে ইসলাম গ্রহণ করেছি আল্লাহ জানেন না, কুল আতুআল্লিমুনাল্লাহ বিদীনিকুম, তোমরা কি আল্লাহকে জানাতে চাও, অবগত করতে চাও তোমাদের দিন সম্পর্কে? আল্লাহু ইয়ালু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথচ আল্লাহ পাক আসমান এবং জমিনে যা কিছু হচ্ছে বা রয়েছে সবকিছু আল্লাহ পাক জানেন। আল্লাহু বিকুল শাইইন আলিম, আল্লাহ পাক সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ। এই আয়াত যারা নিয়ত পড়ে তাদের খণ্ডন। এই আয়াত আল্লাহ কি বলছেন, কুল হে নবী বলে দাও, আতু আল্লামুন আল্লাহ বিদিনকুম, তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে অবগত করতে চাইছো? নামাই তো আমি নিয়ত করছি আন ওসাল্লিয়া লিল্লাহ তাআলা, যে আল্লাহর জন্য নামাজ পড়ছে। আল্লাহ জানে না যে আল্লাহর জন্য নামাজ পড়ছো না, তোমার মুদিরের জন্য নামাজ পড়ছো, হ্যাঁ তোমার শ্বশুরের জন্য নামাজ পড়ছো, তোমার বাবার ভয়ে নামাজ পড়ছো, তোমার বেতন বাড়বে কফিল ভালো নামাজ সেই জন্য নামাজ পড়ছো, আল্লাহ জানে না? বলতে হবে নামাই তো আন ওসাল্লিয়া তাআলা, তারপরে হ্যাঁ বলেন বিরতি উদয়ে আরবা রাকাত, চার রাকাত জোহরে, আল্লাহ জানে না যে জোহরে চার রাকাত হয়? সালাত জোহরে, তুমি জোহরে দাঁড়িয়েছো, আল্লাহ জানে না যে জোহরে দাঁড়িয়েছো? ফরিজাত লিল্লাহ, ফরজ নামাজ, সুন্নাত নামাজ, বেতন নামাজ, আল্লাহ জানেন না? মোতে ওয়াজ্জিহাই আল কাবাতে শরীফাতে, কাবা কাবা দিয়ে মুখ করে আছে, আল্লাহ জানে না? সুবহানাল্লাহ, কেন বলছো আল্লাহ জানে না যে তুমি নামাজ পড়তে দাঁড়িয়েছো, ফরজ পড়ছো না সুন্নাত পড়ছো? নিয়তের সম্পর্ক এখানের সাথে, মুখের সাথে নয়। নিয়ত যারা পড়ে তাদেরকে আল্লাহ যেন ইয়াদ দিয়ে হিদায়াত দান করে, বলেন আমিন। যারা নিয়ত পড়ার বিদাত করে আর বিদাত দিয়ে নামাজ শুরু করে তাদেরকে আল্লাহ পাক যেন ইয়াদ দিয়ে হিদায়াত দান করে। কুল হে নবী বলে দাও তাদেরকে, আতু আল্লামুন আল্লাহ বিদিনকুম, তোমাদের দিন ধর্ম সম্পর্কে আল্লাহকে জানাতে চাইছো, আল্লাহ জানেন না? আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথচ আল্লাহ পাক আসমান জমিনে যা কিছু হচ্ছে সব জানেন, তোমার অন্তরের কথা জানেন না? যদি কি করতে দাঁড়িয়েছো, কি কাজে মসজিদে এসছো, এখন সুন্নাত শুরু করলে, নফল শুরু করলে, কি শুরু করলে, অবশ্যই জানেন। আর তারপরে যদি বলতে হয় তো পাকিস্তানি কোন আলেম বলেছে, জানি না, কেবল মুখীরা বলতে হয়, পাশার দিকে কি আছে বলতে হবে না? বাম দিকে কি আছে বলতে হবে না? বাম দিকে কি আছে বলতে হবে না? আর নিচে কার্পেট আছে না, মেঝে আছে, মাটিতে দাঁড়িয়ে না চাটাই দাঁড়িয়ে বলতে হবে না? আর শুধু সামনের কি বলা বললে, আকাশের আপনি খোলা আকাশে, আকাশ আমার মাথার উপরে না ছাদ মাথার উপর, আবার খড়ের ঘর না পাকা ঘর বলতে হবে না? আশ্চর্য কথা, যদি এগুলো কেউ বাড়াইতে বিদাত বললে, ওগুলো যদি বিদাত হতো, তোমার কি মোতাবাদ জাল কাবাতে শরীফ ওটাও বিদাত, আর না হলে সবগুলি বলা চলবে, যার যেটা ইচ্ছে বলতে দাও, তাই না? বুঝতে পারছেন তো আমার কথা? যদি আপনার কিবলা মুখী যে নাড়াচ্ছি কথা বলা যদি জায়েজ হয়, বিদাত না হয়, তাহলে ডান দিকে কে বসে আছে? ডান দিকে এদিকে হাবিব আছে, বাম দিকে এদিকে আব্দুল কবির সাহেব আছেন, আর মাথার উপরে আমার এইসব কি লাগানো আছে, এসব বলা, পায়ের তলায় কার্পেট আছে, সামনে টেবিল আছে, ইত্যাদি বলা যাবে না? আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে উসওয়ে হাসানা, উত্তম আদর্শ হিসাবে গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হিদায়াত করবে না। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, নবী করিম সাল্লাম থেকে প্রমাণ করে দেন আর আমল করেন। নবী সাল্লাম থেকে প্রমাণ আছে, আমল করেন, কোন আমল করেন নেই প্রমাণ, আল্লাহর রাস্তা ছেড়ে দেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, এই লোকেরা ইসলাম গ্রহণ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইহসানের কথা উল্লেখ করছে, আমরা খুব অনুগ্রহ করেছি, বড় কাজ করেছি। আল্লাহ বলছেন, হে নবী, তোমার উপর এরা অনুগ্রহের কথা উল্লেখ করে যে তারা মুসলিম হয়েছে। কুল, হে নবী, তুমি তাদেরকে জানিয়ে দাও, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ইসলাম গ্রহণের অনুগ্রহের কথা আমার উপর তোমরা অনুগ্রহ করেছে এ কথা বলিও না। আমার উপর অনুগ্রহ করেন, তোমরা নিজেদের উপর অনুগ্রহ করেছ, বরং তোমাদের উপর আল্লাহ পাক অনুগ্রহ করেছেন। বলিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ পাক তোমাদের উপর ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। আন হাদাকুম লিল ঈমান, যে অনেক লোকে হিদায়াত দান করেননি, অনেক লোক কুফরি অবস্থায় থেকে গেছে, অনেক লোক বেদীন বেনামাজি হয়ে থেকে গেছে, আল্লাহ তোমাদেরকে ঈমানের জন্য হিদায়াত দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। ইন কুনতুম সাদিকিন, সত্যিকার অর্থে যদি সত্যবাদী হও তোমরা, তাহলে তোমরা আল্লাহর উপর ইহসান করেছো, রসুলের উপর ইহসান করেছো, এইসব কথা বলিও না। রসুলের তোমরা এগিয়ে দিয়েছি কিছু, এইসব কথা বলিও না। আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাদের ছাড়া অন্য জাতি দিয়ে রসুলকে এগিয়ে নিয়ে যেতেন। ইন্নাল্লাহ ইয়ালামু গায়ব আস-সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আসমান জমিনে যত অদৃশ্য রয়েছে, গায়ব রয়েছে, সবকিছু আল্লাহ জানেন, একমাত্র আল্লাহ জানেন। এতে কেউ শরীক নেই, না নবী, না ওলি, না জিলানি, না চিস্তি, নাকি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কেউ জানতে পারতেন তো ইয়াকুব আলী সালাম কাঁপতে কাঁপতে চোখ হারাতেন না ইউসুফ আলী সালামের মতো। গায়েব যদি কেউ জানতেন নবী রসুল, বলতে ইয়াকুব আলী সালাম কাঁদবেন কেন? আরে আমার ছেলেকে তো ফেলে এসছো কূপে, কূপতে গুটিয়ে নিয়ে চলে আসছেন তখনই, এত হয়রানি আর এত হয়রানি, চোখ চলে গেল, অন্ধ হয়ে গেলেন, এতগুলি কষ্ট। সুবহানাল্লাহ, যদি জৈবী জানত যে আদম আলী ইসলাম কখনো ওই কাছের কাছে যেতেন না, যে শয়তান তো আমি জানি সব এই করবে, ওর ছলনাতেই তা আমাকে বের করবে, কেউ গ্যাস জানছেন না, গ্যাস জানছেন না কেউ। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গত সপ্তাহে বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনে বহু ঘটনা আছে, তিনি গায়েব জানলে এই ক্ষয়ক্ষতিগুলো হইত না। আর কোরআনে এই কথা বলা হয়েছে, আল্লাহ পাকের সাদ করছেন যে নবীকে বলছেন, নবী তুমি বলে দাও, লাউ কুনতু আলামুল গায়েব, আমি যদি গায়েব জানতাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে অনেক কল্যাণ হাসিল করে নিতাম, অনেক কল্যাণ হাসিল করে নিতাম। অমা মাসানিয়া সু, আর কখনো আমাকে অনিষ্ট বিপদ আপদ স্পর্শই করতো না, কখনো বাইরে আমি যেতাম না, কখনো ওহদে এইরকম ক্ষয়ক্ষতি হতো না, কখনো আমার স্ত্রীর ওপর মিথ্যা প্রমাণ মোনাফেকরা দেওয়ার সুযোগ পেত না, কখনো আমার সাহাবায়ে কেরামদেরকে এইভাবে ধোকা দিয়ে সহি শহীদ করতে পারত না, সব তো আমি জানি। রাসূলুল্লাহ গায়েব জানলেন না, আর ফির বলি বুঝিব বলি জেনে নিলেন যে অমুক জায়গায় জাহাজ ফেসে গেছে আর ডুবে যাচ্ছে হাজিরা, অমুক জায়গাতে বিপদ আপদ হয়েছে, অমুক জায়গায় ইবনে বতুতা গিয়ে আসামে হারিয়ে গেছে, শাহজালাল সাহেব জেনে নিলেন, গায়েব জেনে আর পাঠিয়ে দিলেন, উদ্ধার করে নিয়ে চলে আসলেন। সব কি ভান্নামি কথা, সব বড় বড় বক্তব্যের বক্তব্য আমার দেশে আছে, আর তাদের এই ভান্নামি কিতাব আছে, এসব কথা লেখা আছে, সে কি কথা না? আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই একমাত্র আল্লাহ পাক ইয়ালাম গায়ব আসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের গায়ব একমাত্র আল্লাহ পাক জানেন, আল্লাহু বাসীর বিমা তাআমালুন, যা কিছুই তোমরা করো আল্লাহ পাক একমাত্র সবকিছুই দেখছেন, তাছাড়া কেউ হাজির নাজির না, আল্লাহ ছাড়া কেউ সবকিছুই দেখে না। আল্লাহ পাক যেন আমাদের কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআন দিয়ে আমাদের অন্তরে ইসলাহ করার তৌফিক দান করেন, আমাদের আমলের সংশোধনের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যেমন তার পছন্দ, তেমন আল্লাহ পাক যেন তার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকায় আমাদেরকে জীবনযাপনের যেন তৌফিক দান করেন, ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শক্তিশালী করেন, সারা বিশ্বের সমস্ত মানুষ পর্যন্ত আল্লাহ পাক সত্য দিন যেন পৌঁছাবার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।